جہد میں ہدایت، تربیت اور تزکیہ، ان تمام چیزوں کی اسی طریقہ جہد میں اللہ رب العزت نے ضمانت رکھی ہے. اللہ رب العزت نے ہاں اعمال دعوت ہدایت کے ضامن ہیں، ہم ان اعمال دعوت کو ہدایت اور تربیت اور تزکیے کے یقین کے ساتھ کریں. میرے بزرگ دوستو عزیزو، اس زمانے میں ہر شخص محنت کر رہا ہے، لیکن ہر ایک کی محنت اس کی اپنی سمجھ، اس کی اپنی اپنے طریقے اور اس کی اپنی سہولت اور اس کے اپنے نہج کے اعتبار سے ہو رہی ہے. اللہ رب العزت نے ہدایت کے دینے کا وعدہ تاکید در تاکید، والذین جاہدوا فینا لنہدینا، لام تاکید، نون تاکید، اسی تاکید کے ساتھ، جبکہ اللہ رب العزت کا ہر کلام بغیر تاکید کے مؤکد ہے کہ وہ اللہ کا کلام ہونا ہی کافی ہے تاکید کے لیے. پھر بھی اللہ رب العزت اسی تاکید کے ساتھ یہ فرما رہے کہ جن کی محنت ہمارے اعتبار سے ہوگی ہم انہیں ہدایت ضرور دیں گے. میرے عزیز دوستوں بزرگوں، میری تو مختصر عرض یہ ہے کہ سب سے پہلے ہمارا کام اس نقل و حرکت کے ذریعے امت، پوری امت کو، پوری امت مسلمہ کو اس طریقہ جہد پر لانا ہے جو طریقہ جہد صحابہ کرام کا تھا، جو طریقہ جہد صحابہ کرام کا تھا، اس طریقہ جہد پر امت کو یقین سے لانا کہ ہماری اور ساری انسانیت کی ہدایت اور تربیت اللہ رب العزت نے صحابہ کرام کے طریقہ جہد میں رکھی ہے. میں یہ بات اس لیے عرض کر رہا کہ اس کام کے کرنے والے بڑھ گئے اور اس کام کا مجمع بڑھ گیا، نقل حرکت خوب وجود میں آ گئی، لیکن اصل میں صحابہ کرام کی مشابہت وہ ہدایت کا اصل بنیادی سبب ہے. ہماری نقل حرکت مقام کی ہو یا باہر کی، جتنی ہمارے کام میں ہمارا کام صحابہ کے طریقے کے مشابہ ہوگا، اسی قدر ہماری تربیت، ہماری ترقی اور تزکیہ اور اللہ کی ذات عالی کے ساتھ تعلق پیدا ہوگا. نحمدہ و نصلی علی رسولہ الکریم، اما بعد، محترم دوستو بزرگو، مانند بھائی پورا امت ہدایت اور پورا امت تربیت تزکیہ এবং আল্লাহ তাআলার সঙ্গে তাআল্লুক আর সম্পর্ক, এটার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত যুগে নবী পয়গম্বরদেরকে পাঠাইছেন এবং তাদেরকে দিয়ে মেহনত করাইছেন। তো নবীদের যে মেহনত, এই মেহনতের দ্বারাই মানুষ হিদায়াত লাভ করবে, মানুষের তরবিয়ত হবে এবং আল্লাহ তাআলার সঙ্গে তার সম্পর্ক আর তাআল্লুক কায়েম হবে। তো আমাদের এই মেহনত, সেই মেহনত, এর মধ্যে কোনো সন্দেহ নাই যে আমরা যে মেহনত করতেছি দাওয়াতওয়ালা, এই মেহনত ওই নবীদেরই মেহনত। এই মেহনতের মধ্যেই আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়ত দিবেন, সারা দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা হেদায়ত দিবেন। এই মেহনতের মধ্যে মেরে মহতরম দোস্ত বুজুর্গ, নবীদের সঙ্গে, নবীদের মেহনতের সঙ্গে মিল রয়ে গেছে। এখন দুনিয়াতে অনেক রকম মেহনত অনেকেই করতেছেন, তো তাদের মেহনত তাদের বুঝ মতো, তাদের নিজেদের চিন্তাধারা মতো এবং তাদের নিজেদের সুবিধা মতো, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনের পাকের মধ্যে যেটা বলছেন সেটা হল তাকিদের সঙ্গে আল্লাহ তাআলা বলতেছেন। যত রকম তাকিদ হইতে পারে, তাকিদের শব্দ আরবিতে ব্যবহার হয়, লাম তাকিদের জন্য ব্যবহার হয়, নুন তাকিদের জন্য, নুন মুসাদ্দাদ তাকিদের জন্য ব্যবহার হয়, এসব তাকিদের সঙ্গে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কে আল্লাহ তাআলা কথা বুঝাইতে চাইতেছেন যে আল্লাহ তাআলা যেরকম মেহনত চান সেরকম মেহনত যখন হবে তো আল্লাহ তাআলা অবশ্যই হেদায়ত দিবেন, অবশ্য অবশ্যই হেদায়ত দিবেন। আল্লাহর কালাম হওয়াই যথেষ্ট ছিল তাকিদের জন্য, কিন্তু আল্লাহ তাআলা তার কালামের মধ্যে আবার তাকিদের শব্দগুলিও ব্যবহার করছেন। তো সেই হিসাবে মেরে মহতরম দোস্ত বুজুর্গ, শুধু মেহনত অথবা চিন্তাধারা নিজের বুঝ মতো করাই নয়, বরং আমাদের মেহনত সাহাবাদের মেহনতের সঙ্গে যদি মিল হয়ে যায়, যেহেতু সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন তারা হিদায়ত লাভ করেছিলেন এবং তাদের যে অন্তরকে তারা পাক করেছিলেন যেটাকে তাজকিয়া বলে, এমনি ভাবে আল্লাহ তাআলা তাদের তরবিয়ত করেছিলেন যে মেহনতের দ্বারা, সেই মেহনত যদি আমরা করি তো ওই মেহনতের দ্বারাই মেরে মহতরম দোস্তা বুজুর্গ হেদায়ত লাভ হতে পারে। উনি বলেন মজমা অনেক বড় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ মেহনত করনেওয়ালা সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, আগে খুবই কম ছিল এখন অনেক বিশাল হয়ে গেছে। কিন্তু মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে আমাদের এই বিশাল মজমা, যে এই মজমা তখনই ওই উদ্দেশ্য হাসিল হবে, হেদায়তের উদ্দেশ্য হাসিল হবে, তরবিয়ত এবং তাজকিয়া আল্লাহ তাআলার নৈকট্য আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক এই মাকসাদ তখনই হাসিল হবে যত যখন আমাদের মেহনতের মিল সাহাবাদের সঙ্গে হয়ে যাবে, সাহাবাদের সঙ্গে আমাদের মেহনতের মিল হইতে হবে। এক রিওয়ায়াত মে হে ফরমায়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে কে আল্লাহ কে কুরব কা আল্লাহ কে দীন কি মেহনত সে বড়কর কোই আমল নহি হে, اور جو عمل بھی بڑے سے بڑا کیا جائے جو عمل بھی بڑے سے بڑا کیا جائے وہ اللہ کے دین کی محنت کے عمل کے مقابل نہیں ہو سکتا, جتنا بڑے سے بڑا عمل بھی کیا جائے وہ اللہ کے دین کی محنت کے مقابل نہیں ہو سکتا, اس کے برابر نہیں ہو سکتا۔ مولانا علی حسن صاحب سمجھتے تھے کہ اللہ کے قرب کا سب سے بڑا راستہ وہ اللہ کے بندوں کو اللہ کی طرف بلانا ہے۔ اس لیے میرا اس دوست بزرگوں میں عبادت کر رہا تھا کہ دعوت اور عمل, دعوت اور عبادت ان دونوں کا, ان دونوں پر امت کو جمع کرنا یہ اس کام کا بنیادی مقصد ہے۔ اس لیے کہ دعوت اور عمل تو ان دونوں کو جمع رکھے گا اس سے اچھا دین کسی کا نہیں ہوگا۔ اللہ تعالیٰ خود فرماتے ہیں ومن احسن قولا ممن دعا الى اللہ, اس سے اچھا دین ہو کس کا سکتا ہے جو دعوت دیتے ہوئے عمل کرے۔ دعوت اور عبادت ان دونوں کو جمع کرنا ہے, کیوں؟ اس لیے کہ دعوت ایمان اور اعمال میں کمال پیدا کرنے کے لیے ہے۔ وہاں حضرت ملفوظات میں لکھا ہوا ہے کہ دعوت ایمان اور عمل کی تکمیل کے لیے ہے۔ اس میں اتنی بات پہلے سمجھ لو کہ دعوت سے ایمان کی تکمیل کیسے ہوگی۔ دیکھو میرے دوست بزرگ عزیزوں, دعوت سے ایمان کی تکمیل اسی طریقہ جہد پر ہوگی جو طریقہ جہد ایمان کی ترقی اور ایمان کی تکمیل کے لیے صحابہ کرام کا طریقہ تھا۔ ہم اس طریقہ جہد کو زندہ کرنا چاہتے ہیں ایمان کی تکمیل کے لیے جو طریقہ جہد صحابہ کرام کا تھا۔ صحابہ کرام اس کے لیے یہ کیا کرتے تھے کہ مسجدوں میں ایمان کے حلقے قائم کرتے اور ملاقاتوں کے ذریعے لوگوں کو بلا کر لاتے مسجد میں۔ یہ بات اچھی طرح سب سن لیں, یاد رکھیں, نوٹ کر لیں کہ صحابہ اکرام کی ملاقاتیں ہماری ملاقاتیں اس کی نقل ہیں, ہماری ملاقات صحابہ اکرام کے گشت کی نقل ہے۔ وہ ملاقات کر کے لوگوں کو مسجد میں لاتے تھے ایمان کے حلقوں میں بٹھا کر ایمان کی زیادتی کے لیے, اپنے ایمان میں اضافہ کرنے کے لیے۔ میں نے کل بھی عرض کیا تھا پرسوں کہ متعدد صحابہ کا معمول رہا ہے, عبید بن کعب, عبداللہ بن رواحہ, معاذ بن جبل, عمر بن خطاب رضی اللہ عنہ اجمعین, ان کے تو نام روایتوں میں ملتے ہیں۔ اس کا مطلب یہ نہیں ہے کہ بقیہ صحابہ ایسا نہیں کرتے ہوں گے۔ حضور اکرم صلی اللہ علیہ وسلم نے اپنے تمام صحابہ کو ایمان کی تجدید کا حکم فرمایا۔ یہ حضرات ملاقات کر کے لوگوں کو لاتے مسجد میں اور یہ کہتے آؤ تھوڑی دیر بیٹھو ہمارے ساتھ تاکہ میرے پر ایمان لے آئیں۔ یہ بات اچھی طرح آپ سب سمجھ لیں کہ ہر وہ مسجد جس مسجد کی جماعت کے ساتھ ہی اعمال دعوت میں لگے ہوئے ہیں, چاہے اس مسجد میں بعض کام ہوں یا پانچ کام پورے ہوں, ہر وہ مسجد جس مسجد کی جماعت بنی ہوئی ہے اگر اس میں ایک وقت میں آج ساتھی وقت دینے والے ہیں تو وہ مسجد کو خالی چھوڑ کر نہ نکلا کریں, بلکہ مسجد کے اندر ایک دو ساتھیوں کو روکیں جو ایمان اور تعلیم کا حلقہ قائم کریں, اور باقی ساتھی باہر کی ملاقاتوں کے ذریعے جتنے دعوت کے تقاضے ہیں ملاقات کے تقاضے ہیں عیادت کے اور صحابی کے, ان تمام تقاضوں کو پورا کرتے ہوئے مسجد کی جماعت کے ہر فرد کی کوشش یہ ہو کہ وہ نقد ایمان والوں کو مسجد کے باہر کے پھیلے ہوئے تمام مادی نقشوں سے نکال کر مسجد کے ماحول میں ڈالے, تاکہ یہاں مغیبات کو سنیں اور غیب کے تذکرے سنیں, جس سے ظاہر کا یقین دلوں سے نکلے اور اللہ رب العزت کے خزانوں اور اللہ رب العزت کی غیبی مددوں اور نصرتوں اور اللہ رب العزت کے وعدوں پر یقین پیدا ہو. یہ مستقل عمل ہے. میں بار بار عرض کر رہا دوہرا کر کہ مسجد کی جماعت کا کام یہ ہے کہ وہ مسجد میں صحابہ کی طرح ایمان کا حلقہ قائم کرے اور باقی ذاتی ملاقاتوں کے ذریعے مشورے کے سارے تقاضوں کو پورا کرتے ہوئے ہر ایمان والے کو مسجد کے ماحول میں لا کر ایمان کے حلقوں میں جوڑے. یہ صحابہ اکرام کا معمول ہے اور یہی ہمارا معمول ہونا چاہیے, کیونکہ ایمان کی مجلسوں میں بیٹھ کر ایمان کی زیادتی ہونا یقینی بات ہے. عمر رضی اللہ عنہ فرماتے تھے کہ میں ایمان کا حلقہ قائم کر کے اس میں لوگوں کو اتنے لا کر جوڑتا ہوں تاکہ اس سے ہمارے ایمان میں زیادتی ہو. وہ صحابہ جن کا ایمان کامل تھا وہ بھی اپنے ایمان کی ترقی کے لیے اس عمل کو کیا کرتے تھے. ہمارا بھی کام یہ ہے کہ ہم صحابہ کی طرح سب سے پہلے پہلی صفت ایمان اس کو حاصل کرنے کے لیے صحابہ والا طریقہ محنت اختیار کریں. خوب مسجد کے فضائل سناؤ. ایک حدیث میں آتا ہے کہ جو مسجد کی طرف سیکھنے سکھانے کے لیے آتا ہے اللہ رب العزت اس کو کامل حج کا ثواب عطا فرماتے ہیں. ایک حدیث میں آتا ہے کہ جو شخص مسجد آباد کرتا ہے اللہ تعالیٰ 5 طرح اس کا اکرام فرماتے ہیں, اس پر رحمتیں نازل فرماتے ہیں, اس کو راحتیں عطا فرماتے ہیں, اس سے راضی ہو جاتے ہیں, اس کو پلسرات سے تیزی سے گزاریں گے, اس کو اپنی جنت میں داخل فرمائیں گے. ایک حدیث میں آتا ہے کہ جو 5 وقت کی نماز کا اہتمام کرے مسجد میں اللہ رب العزت اس کی 5 مہمانی اپنے ذمے واجب کر لیتے ہیں. ایک اور قرآن رضی اللہ نے فرمایا ہے کہ جو مساجد کا عمل سے آباد کریں گے ہم ان کے دلوں سے نغیر کا خوف نکال دیں گے. ایک حدیث میں آتا ہے کہ جو مسجد سے اللہ کا پیغام لے کر نکلیں گے اللہ ان کے دنیاوی کاموں میں فرشتوں کو مددگار بنا دیں گے. یہ فضائل سنا کر نقد مسجد میں لے آؤ. مسجد کے ماحول میں لا کر بات کرنا اصل ہے, گھر پر باتیں کرنا اصل نہیں ہے. مسجد کے ماحول میں لا کر بات کرنا اصل ہے. صحابہ کرام کی ملاقاتیں مسجد کے ماحول میں لانے کے لیے ہوتی تھی. آپ صلی اللہ علیہ وسلم نئے سے نئے آنے والے کو جب اسلام میں داخل نہیں ہوا ہے اور اسلام میں پختگی نہیں آئی ہے, نئے سے نئے آدمی کو مسجد میں رکھتے تھے تاکہ اعمال دعوت کا اثر ان کے دلوں کو اسلام کے لیے نرم کر دے. آپ نے وقت ثقیف کو مسجد میں رکھا اور صحابہ سے فرمایا کہ میں نے ان کو مسجد میں اس لیے رکھا ہے تاکہ اعمال مسجد ان کے دلوں کو اسلام کے لیے نرم کر دے. میرے محترم دوست بزرگ ایک روایت آتی رکھوں جی, اللہ تعالیٰ نیکٹ حاصل کرار جنو سب سے بڑا اپائے جیتا سیٹا ہلو دعوت والا محنت. دعوت والا محنت اللہ دیگه منوش کے دعوت دبا اللہ دیگه منوش کے ڈاکا ایر چے بڑا کنو عمل نائی بے ایر چے بڑا کنو عمل اللہ تعالیٰ بیشی نیکٹ دے لانے والا آل نائی. تو اللہ دیگه منوش کے دعوت دبا ایتر درائی اللہ تعالیٰ نیکٹ حاصل پائے এবং সবচেয়ে বেশি নৈকট্য হাসিল হয়. এই জন্য মেরে মহাতরম দোস্ত বুজুর্গ আল্লাহর রাস্তায় বের হয়ে মেহনত করা অথবা নিজের মকামে মেহনত করা, এই মেহনতকে আমরা জিন্দা করতে চাইতেছি যে উম্মত আবার ওই মেহনতকে জিন্দা করে যে মেহনত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন করতেন. এবং আল্লাহ তাআলা খুদ কোরআনে পাকের মধ্যে বলতেছেন এই কথা যে যে ব্যক্তি দাওয়াত ইলাল্লাহ আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়া এবং নেক আমল করা দুইটাকে জমা করে একত্রে করে তার চেয়ে উত্তম দিন আর কার হইতে পারে. তো কাজেই সবচেয়ে উত্তম জিনিস হলো যে ভাই দাওয়াতও দিতেছি এবং ইবাদতও দিন, দাওয়াত আর ইবাদত দুটোটাকে আমরা একত্র করতেছি. তো আমাদের এই মেহনতের দ্বারা দাওয়াত ইবাদত দুটোটাকে জিন্দা করাই মকসুদ. এই জন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন এই দুই জিনিসকে একত্রে করছেন এবং এর জন্য যে মেহনত করছেন সেই মেহনতকে আমাদেরকে করতে হবে. সেই মেহনতের দ্বারাই দাওয়াত আর ইবাদত জিন্দা হবে. এই জন্য মেরে মহতরম দোস্ত উনি বলেন যে আমি বলতেছি এই কথা যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা মসজিদের মধ্যে এই ইবাদতের মধ্যে সবচেয়ে প্রধান জিনিস যেটা সেটা হলো ইমান। পরে যে ইমানকে জিন্দা করার জন্য, ইমানকে নবায়ন করার জন্য, ইমানকে তাজা এবং শক্তিশালী করার জন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যে মেহনত করতেন সেই মেহনতের কথা এর আগের রাতে বয়ানও বলেন যে আমি বলছি এই কথা যে সাহাবাদের মধ্যে অনেক সাহাবা যাদের নাম উল্লেখ করছেন তিনি হযরত ওমর ইবনে খাত্তাব, হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআযি ইবনে জাবাল, হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, বলেন যে শুধু এই কয়জনই নয় যে তারাই এই কাজ করতেন, বরং সমস্ত সাহাবাই তারা এই মেহনতকে করতেন যে মসজিদের বাইরে লোকদেরকে গাস্ত করে করে মসজিদের পরিবেশের মধ্যে নিয়ে আসতেন এবং এখানে ইমানের হালকা আর ইমানের মজলিস কায়েম করতেন। তো ইমানের মজলিসের মধ্যে ইমানের কথা আলোচনা করতেন, সমস্ত সাহাবাদেরই এই মেহনত ছিল। এই জন্য আমাদেরও এই মেহনত, মসজিদে যে আমরা পাঁচ কাম করি অথবা মসজিদের মেহনত করি, মসজিদকে আবাদ করার মেহনত করি, আমাদের মসজিদের আবাদ করার মেহনতের তরিকা হলো এটাই যে বাহিরে লোকদেরকে বিভিন্ন তারা বিভিন্ন কাজে লিপ্ত আছে, দুনিয়াবি কাজের মধ্যে তারা লিপ্ত আছে, তাদের সঙ্গে মোলাকাত করে করে এবং তাদের সঙ্গে তাদের কাছে গাস্ট করে করে তাদেরকে তাদের সমস্ত দুনিয়াবি মশগুলি থেকে উঠে তাদেরকে মসজিদে আনা এবং মসজিদের বাড়ি যে জামাত ওই জামাতের মধ্যে যদি কমসে কম আটজন সাথী এরকম হয় অথবা তার চেয়ে বেশি হয় তো তখন মসজিদে মশওয়ারার সঙ্গে অন্যান্য যে সমস্ত তাকাজাগুলো আছে সেই তাকাজাগুলা পুরা করতে করতে অর্থাৎ যেমন মনে করেন যে মসজিদ বাড়ি জামাতের তাদের মশওয়ারার মধ্যে তাদের মধ্যে তাকাজা এটাও আছে যে ভাই এই মহল্লার মধ্যে মসজিদের আশেপাশে যারা অসুস্থ আছে তাদের সঙ্গেও ইবাদত করা, তাদের সঙ্গে সাক্ষাৎ করা, তাদের বিমার পুষ্টি করা, এমনি ভাবে আরো বিভিন্ন রকমের যে সমস্ত যত তাকাজা আছে এই সমস্ত তাকাজা পুরা করতে পুরা তো করবই আমরা, সাথে সাথে মানুষদেরকে যারা বাইরে মসজিদের বাইরের পরিবেশে আছে তাদেরকে গাস্ট করে করে মসজিদে ইমানের হালকার মধ্যে নিয়ে আসা, আমাদের সাথী দুইজন সাথী কমসে কম মসজিদের মধ্যে এরকম রাখা যারা ইমানের কথা তালিমের হালকা কায়েম করে এবং বাকি সমস্ত সাথী মসজিদের বাহিরে মেহনত করে মসজিদে লোকদেরকে মসজিদে নিয়ে আসা, ইমানওয়ালাদেরকে মসজিদে নিয়ে আসা, তাদেরকে মসজিদের ফজাইল শোনানো যে মসজিদে আসার কি ফজিলত, বলে দিনের এলেম শিখা এবং শিখাইবার জন্য যে মসজিদের দিকে রওনা হয় মসজিদের দিকে চলে তো আল্লাহ তাআলা তাকে কামেল হজের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন, এমনিভাবে মসজিদে যে আসে তো আল্লাহ তাআলা তার উপরে রহমত নাজিল করেন, আল্লাহ পাক তার দিনের মধ্যে শান্তি দেন এবং আল্লাহ পাক তার উপরে রাজি হয়ে যান এবং আল্লাহ তাআলা তাকে পৌঁছরাতের উপর দিয়ে পার করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতে দাখিল করবেন। পাঁচটা পুরস্কার আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আসছে, পাঁচটা পুরস্কার তাকে দিবেন যে মসজিদের মধ্যে মসজিদে আসবে, মসজিদকে আবাদ করবে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ মসজিদকে আবাদ করার যে ফজাইল আছে, মসজিদের মধ্যে বসার যে ফজাইল আছে এই সমস্ত ফজিলত গুলা আমরা লোকদেরকে শুনাই যাতে মসজিদে সে মসজিদে আসে, মসজিদে এসে ইমানের হালকার মধ্যে বসে। হাদিসের মধ্যে আসছে পাঁচবার পাঁচ ওয়াক্ত নামাজে যে ইমানদার যে মুসলমান নামাজ পড়তে আসে তো আল্লাহ তাআলা পাঁচবার রোজানা পাঁচটা মেহমানদারি তার জন্য তৈরি করেন। তো যে পাঁচবার মসজিদে আসলো তার জন্য পাঁচটা মেহমানদারি তৈরি। এইভাবে মেরে মহতরম দোস্ত মসজিদের ফজাইল শুনাই, মসজিদে বসার ফজিলত শুনাই। আমরা একজন লোক মসজিদ থেকে যখন বাহিরে যায় এবং সে তার কাজে যায় তো আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাকে ফেরেশতা তার কাজের সাহায্য করার জন্য নিয়োজিত করেন, আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দেন যে সেই ফেরেশতা তাকে মসজিদের বাইরে যে কাজে সে গেছে সেই কাজের মধ্যে তাকে সাহায্য করে। তো কত বড় জিনিস যে আমরা তো চাই যে ভাই দুনিয়ার কাজ আমার হাসিল হয়ে যাক, দুনিয়ার কাজ আমার হয়ে যাক, যদি আমাদের সঙ্গে ফেরেশতা সাহায্যকারী হয়ে যায় তো দুনিয়ার কাজ তো আমাদের হয়েই যাবে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে মসজিদের মধ্যে ইমানের হালকা কায়েম করা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই মেহনতকে করতেন। যখন আমরা সাহাবাদের মতো এই মেহনতকে আমরা করব তো আমাদের ইমানের মধ্যে শক্তি পয়দা হবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের ইমানের স্তর কত উঁচা ছিল, তা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেছেন যে তোমরা তোমাদের ইমানকে তাজা করো, তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো, তোমরা তোমাদের ইমানকে শক্তিশালী করো। তো সাহাবাদের ইমান এত উঁচা স্তরে থাকা সত্ত্বেও যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইমান তাজা করার কথা বলে থাকেন, ইমানকে শক্তিশালী করার কথা বলে থাকেন, তো আমাদেরকেও এটা করা উচিত। এই জন্য প্রত্যেক মুসলমানের জন্য এটা উচিত যে সে তার ইমান শক্তিশালী করে, ইমানকে ইমানের মধ্যে শক্তি পয়দা করে, ইমানকে তাজা করে। এবং এইটার জন্য মেহনত এবং তরিকা হল সাহাবাদের মেহনত। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যেভাবে মসজিদের মধ্যে ইমানের হালকাকে কায়েম করতেন এবং ওই ইমানের হালকার মাধ্যমে তারা তাদের ইমানকে শক্তিশালী করতেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা লোকদেরকে বাহির থেকে নিয়ে আসতেন এবং ইমানের হালকার মধ্যে বসাইতেন যে তোমাদের ইমানকে শক্তিশালী করো, ইমানের মজলিস, এই ইমানের মজলিসগুলি দ্বারা তোমাদের ইমান ইমানের মধ্যে শক্তি অর্জন হবে। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আমরা আমাদের ইমানকে সর্বপ্রথম শক্তি পয়দা, ইমানের শক্তি পয়দা করার জন্য এই মেহনতকে করতেছি। এবং এই দাওয়াতের মেহনতকে, যেটা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের মেহনত, এই মেহনতকে জিন্দা করাই আমাদের উদ্দেশ্য। এই মেহনত এই উম্মতের মধ্যে আবার জিন্দা হয়ে যায় তো এই উম্মতের ইমান শক্তিশালী হয়ে থাকে। ইমান কে হলকো মে বেঠকর মসজিদ মে জো কুছ সুনা করো, মসজিদ কি দাওয়াত লেকর বাহার নিকলো। কুরআন মে ইসি তরহ হে, ইযা কুদিয়াত আস-সালাত ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বাজ রমান তাফসীর কি হে কে নামাজ জব হো চুকে অর মসজিদ কে আমল সে ফারিগ হো যাও তো জো কোই মসজিদ মে দীন কি বাতে সুনি হে উন বাতোন কো বাহার ফেলানে কে লিয়ে নিকল যাও, আল্লাহ কে দীন মে ফেল যাও, দীন কি উন বাতোন কো পৌঁছানে কে লিয়ে জো তুমনে মসজিদ মে সুনি হে। সাহাবায়ে কিরাম ইলম মসজিদ সে লেতে থে, ইসলিয়ে ইলম অর আমল কে দরমিয়ান উনকা তাআল্লুক মজবুত থা, ও জো সুনতে থে উস পর আমল করতে থে, কিউকি ও ইলম মসজিদ সে লেতে থে। আব ইলম মসজিদ সে নিকল গয়া, সাহাবা কে জমানে মে ইলম মসজিদ সে লিয়া জাতা থা। এক সাহাবী নে সুনা মসজিদ মে কি শরাব হারাম হো গই, উনকা সির্ফ আখির মহল্লে মে এলান কর দেনা কাফি হো গয়া, তমাম মদিনা ওয়ালো নে শরাব উসি মিনট ছোড় দি, اور جس نے پیر بھی تھی اس نے قے کر دی کہ مسجد سے آنے والے کہہ رہا ہے کہ شراب حرام ہو گئی۔ ایک صحابی نے مسجد میں سنا کہ پردے کا حکم آ گیا، اس نے عورتوں کو جمع کر کے صرف پردے کی خبر سنا دی، پورے مدینے میں ایک دم پردہ آ گیا۔ میرے بزرگ دوست عزیزو، اصل میں ایمان ہی تمام اعمال کی اساس اور بنیاد ہے۔ ہم ایمان عمل سیکھتے ہیں، ایمان نہیں سیکھتے۔ صحابہ کرام ایمان اور عمل ساتھ سیکھتے تھے، بلکہ یہ فرماتے ہیں صحابہ کہ ہم نے پہلے ایمان سیکھا پھر قرآن سیکھ لیا۔ اس کا مطلب یہ ہے کہ جیسے جیسے قرآن نازل ہوتا جاتا تھا وہ براہ راست عمل میں آتا تھا، ایمان کی محنت اور ایمان کی تقویت کی وجہ سے۔ تو میرا محترم دوست بزرگ بولیں جی بھائی، مسجد جہاں ہمارا ایرکم ایمان مجلس مجھے بسبو، یہ مسجد مدد ہمارا بسبو، تو مسجد جا کچھ ہمارا سیکھ لام یہ جنس کے، آبار مسجد تھی جہاں ہمارا باہر جائی তো এই জিনিসকে নিয়েই আমরা মসজিদের বাইরে যাব। এবং যারা মসজিদের বাইরে আছে, আমাদের ঘরের লোকেরা আছে, তাদেরকে আমরা যারা মসজিদে যা কিছু শিখলাম এটা আমরা আবার বাইরে যাই মানুষদেরকে শিখাবো। এটাই বলেন যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা যে বলছেন ইযা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল্লাহি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, কোন কোন মুফাসসিরিন তার তাফসীর এরকমই করছেন যে মসজিদে যে জিনিস তুমি শিখছো এই জিনিসকে নিয়ে নামাজ যখন শেষ হয়ে গেল এখন মসজিদের বাইরে ছড়াইয়া পড়ো, ওই জিনিসকে নিয়ে যেটা তুমি মসজিদে হাসিল করছো, মসজিদে যা আমি হাসিল করছি এটাকে নিয়ে আমি মসজিদের বাইরে ছড়াইয়া পড়ব। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা মসজিদের মধ্যে ইমানও শিখতেন, মসজিদের মধ্যে আমল শিখতেন। এলিম সাহাবাদের জমানায় মসজিদের মধ্যেই আসতো, মসজিদ থেকেই সাহাবারা এলিমকে শিখতেন। এখন মসজিদ থেকে আলাদা হয়ে গেছে এলমের জায়গা, আর মসজিদ এলিম থেকে খালি হয়ে গেছে। এই জন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের জমানায় এলিম তো মসজিদ থেকেই হাসিল করতেন, বলে শরাব হারাম হওয়ার হুকুম মসজিদে আসছে, মসজিদ থেকে সাহাবি শরাব হারাম হওয়ার হুকুমকে জানছেন, যেন তিনি যখন নিজ মহল্লার মধ্যে শরাব হারাম হওয়ার কথাকে ঘোষণা করে দিতেন বাস এক ঘোষণাই যথেষ্ট ছিল যে তারা প্রত্যেকেই বলে যে শরাবকে ছেড়ে দিল, যে শরাব মুখে নিছিল সে ফেলে দিল, যে গিলে ফেলছিল সে বমি করে দিল, শরাব শরাব পান করা বন্ধ করে দিল সঙ্গে সঙ্গে। এমনি ভাবে পর্দার হুকুম নাজিল হয়েছে, তো মসজিদ থেকে একজন সাহাবি পর্দার হুকুম শুনে তার ঘরের মধ্যে মেয়েদেরকে জমা করে যখন পর্দার হুকুম শুনাই দিতে, তো এক মুহূর্তের মধ্যে সারা মদিনার মধ্যে পর্দা সব মহিলারা তারা পর্দার মধ্যে চলে গেছে এবং তাদের মধ্যে তারা পর্দাকে পর্দা শুরু করেছে। তো এমনি ভাবে মেরে মহতরাম দোস্তা বুজুর্গ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা পর্দার হুকুম তারা ইলমকে মসজিদ থেকে নিতেন। তো মসজিদের মধ্যে যা কিছু আমরা হাসিল করব এই জিনিসটাই আবার এটাকে নিয়ে আমরা বাইরে ছড়াইয়ে পড়ব, এবং এটা যখন এইভাবে হবে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা ইলম ইমান আর আমলকে একসঙ্গে তারা আমল আর ইমান আর আমলকে তারা একসঙ্গে শিখতেন। এই জন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এরকম বলতেন যে আমরা ইমান শিখছি তারপরে কোরআন শিখছি। এটার অর্থ হল এই যে যখন ইমানের জন্য মেহনত করছেন আর তারা তার ইমান তারা হাসিল করছেন, তো ইমানের তাকাজায় যখনই কোরআন নাজিল হচ্ছে কোরআন যে কোনো হুকুম নিয়ে আসতেছে ওই হুকুমের উপরে সঙ্গে সঙ্গে আমল হইতে শুরু হয়ে গেছে। এই জন্য যখন ইমান ভিতরে পয়দা হবে তো আমলও জিন্দা হইতে থাকবে, আমলও আসতে থাকবে। যদি হাদিস মে আতা হ্যায় কি জিসকো মসজিদ মে আতে জাতে দেখো উসকে মুমিন হোনে কি গওয়াহি দে দো। মেরে বুজুর্গ দোস্তো আজিজো, হামারা উম্মত কো মসজিদ কি তরফ বুলানা সিরফ নামাজ কে লিয়ে নহীঁ হ্যায় বলকে দীন কে সারে পুরা দীন ওর দীন ওর দুনিয়া ওর আখরত কে তমাম মসাইল কে হল কে লিয়ে মসজিদ কি তরফ দাওয়াত হ্যায়। সাহাবা ইকরাম কা মসজিদ কি তরফ হর মসলে কে লিয়ে আনা হোতা থা। হম মসজিদ সে হর ঈমান ওয়ালে কো জোড়না চাহতে হ্যায় দুনিয়া ওর আখরত কে তমাম মসাইল কে হল কে লিয়ে। উম্মত কে মসাইল কে হল কা তাআল্লুক মসজিদ সে খতম হো গয়া। মসজিদ সে জোড়না সিরফ নামাজ কে লিয়ে নহীঁ হ্যায় বলকে মসজিদ তমাম মসাইল কা হল মসজিদ সে মুতাআল্লিক হ্যায়। ইস বুনিয়াদ পর মসজিদ কি তরফ লাও কে উম্মত কা হর ফর্দ আপনে হর মসলে কে হল কে লিয়ে মসজিদ কি তরফ কদম উঠাবে। সাহাবা ইকরাম কা ইয়হি মামুল থা। আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দে রহে থে, এক সাহাবি নে আকর সামনে কে দরওয়াজে সে আর্জ কিয়া কি ইয়া রাসূলুল্লাহ বারিশ বন্ধ হো গই হ্যায় জানওয়ার হলাক হো রহে হ্যায় জমিনে সুখ রহি হ্যায়। আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআ ফরমাই আবি দুআ খতম নহীঁ হুই থি কে বারিশ কে কতরা আপকে দাড়ি সে বহ রহে থে। আগলে জুমা তক বারিশ হোতি রহি সূরজ নজর নহীঁ আয়া। আগলে জুমা মে দূসরে সাহাবি আয়ে উনোনে আকে দরওয়াজে পর সে ফির আর্জ কিয়া কি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সে বারিশ রুকওয়া দিজিয়ে রাস্তে বন্ধ হো গয়ে হ্যায় খেতিয়া ডুব গই হ্যায় জানওয়ার হলাক হো রহে হ্যায়। আপনে দুআ ফরমাই বারিশ উসি ওয়াক্ত বন্ধ হো গই। সাহাবা ফরমাতে হ্যায় কি হাম মসজিদ সে নিকলে ধূপ মে চল রহে থে। আসল মে মেরে দোস্তো আজিজো মসাইল কে হল কা তাআল্লুক আল্লাহ কে ঘর সে খতম হো গয়া। জিতনে বাহার কে ফেলে হুয়ে রক্সে হ্যায় হাম সমঝতে হ্যায় কি নামাজ মসজিদ নামাজ কে লিয়ে হ্যায় মসাইল কা হল কা তাআল্লুক বাহার সে হ্যায়। জো শখস আপনি নামাজ কো ইস যকীন পর নহীঁ লায়েগা ও কবি ভি মসজিদ কি তরফ আপনি কিসি হাজত কিসি জরুরত কে লিয়ে নহীঁ চলেগা। হাম সারে আলম কি মসজিদো কো মসজিদ নববী কে নমুনে পর লানা চাহতে হ্যায়। ये हमारी हमारे मेहनत का मकसद है, ये हमारी मेहनत का बुनियादी मकसद है कि हर मस्जिद मस्जिद नबवी के मामूल पर आवे और हर ईमान वाले का ताल्लुक मस्जिद के साथ इस तरह हो इस तरह सहाबा इकराम का ताल्लुक मस्जिद के साथ था। आज ही आज के लिए अगर जरूरत पेश आती कोई बीमारी आ जाती कोई मुकदमा आ जाता कोई नुकसान पेश आ जाता कहीं सैलाब कहीं जल्जला आ जाता কিন বারিশ বন্ধ হয়ে যাতে সাহাবা ইকরাম উসি ওয়াক্ত উসকা মসজিদ তরফ চল দেতে। হাম ইয়ে চাহতে হ্যায় কি হর ঈমান ওয়ালা আপনে মসাইল কে লিয়ে হল কে লিয়ে খুদ ওর দূসরো কো ইসকি দাওয়াত দে কি তেরে মসাইল কা হল কা তাআল্লুক আল্লাহ কে ঘর সে হ্যায়। হাম ফরমাতে থে কি আগর ইয়ে ইয়াকিন না হুয়া তো ইয়ে আপনে মসাইল কো লেকর জাকর আহলে মনাসিক কি কোঠিও পর ওর আহলে মনাসিক কে দরওয়াজে পর পড় জাবেঙ্গে ভুখ হরতাল করকে কে হামারে মুতালবাত পুরে করো। হর সব আতে থে কি ان کے لیے دنیا میں بھوک ہے آخرت میں بھوک ہے. کیونکہ حدیث میں آتا ہے کہ جو شخص اپنے کسی مسئلے کے لیے اللہ کے غیر سے امید رکھتا ہے, اللہ تعالیٰ اس کو بنا غیر کے حوالے کر دیتے ہیں اور مسجد کا ہاتھ کھینچ لیتے ہیں. ہمارا کام یہ ہے کہ ہم صحابہ کی طرح ہر ایمان والے کو اس بنیاد پر لانے مسجد میں کہ تیرے مسائل کا حل کا تعلق مسجد سے ہے اور تیرے دین کا تعلق مسجد سے ہے. یہ اصل میں مسجد سے متعلق کرنے کی بنیاد ہے. اعمال مسجد میں نماز مسجد کا ایک عمل ہے. ہم نماز کے لیے صرف نماز کی بنیاد پر مسجد میں آنا نہیں ہے بلکہ سارے اعمال مسجد کو کرتے ہوئے ابو بکر صدیق رضی اللہ تعالیٰ عنہ فرماتے ہیں, ان کے بارے میں آیا ہے کہ بات فرما رہے تھے اور کہتے کہتے کہنے لگے کہ آؤ اب نماز پڑھ لیں. گویا امت جمع ہو, امت کے جڑنے کی جگہ مسجد ہے. نماز مسجد کا ایک عمل ہے. تعلیم ہوتے ہوتے نماز شروع ہو جاتی, بیان ہوتے ہوتے نماز شروع ہو جاتی, مسائل سیکھتے سیکھتے نماز کھڑی ہو جاتی, آنے والوں کے اکرام کرتے کرتے نماز کھڑی ہو جاتی. صحابہ مسجد سے متعلق تھے, نماز مسجد کا ایک عمل تھا. یہ بات نہیں تھی کہ وہ نماز کے وقت مسجد میں آتے تھے بلکہ صحابہ سے مسجد آباد رہتی, یا علم کے حلقوں میں, یا ایمان کے حلقوں میں, تعلیم تعلم کے حلقوں میں مشغول رہتے, اسی دوران نماز کھڑی ہو جاتی. گویا اعمال دعوت کو کرتے ہوئے صحابہ کرام مسجد میں نماز, اس لیے صحابہ کی زندگی میں یہ نہیں ملے گا کہ کوئی صحابی بلا کسی عذر مسجد کی نماز سے غائب ہو, اس لیے کہ اس عمل کے اندر لگے ہوئے ہیں جس عمل سے سارا دین وجود میں آتا ہے. ان اعمال دعوت میں مشغول ہیں جن اعمال دعوت سے سارا دین وجود میں آتا ہے, سارے فرائض اعمال دعوت سے زندہ ہوتے ہیں. اس عمل کے اشتغال سے ممکن نہیں ہے کہ کسی کی نماز چھوٹ جائے. ہاں جو معلوم نفاق ہوتے تھے وہ مسجد کی نماز میں نہ ہو, لیکن عام مناسب کے مجال نہیں تھی کہ وہ جماعت کی نماز چھوڑ دے. تو میرے محترم دوست بزرگو بلند بھائی, پورا امت کے ہمراہ محنت سے ذرا مسجد مکھی کرتے چاہتے تھے, مسجد مدد جڑتے چاہتے تھے. یہ جن دعوت محنت سے ذرا مسجد بہر لوگ کر کے মসজিদের মধ্যে আনা, মসজিদে ইমানের মজলিসের মধ্যে বসানো, তালিমের হালকাতে বসানো, বলে সব জিনিস এই জন্যই বলা হইতেছে যে মসজিদের সঙ্গে আমাদের তাল্লুক পয়দা হয়ে যায় এবং মসজিদের মধ্যে বসার আমাদের অভ্যাস হয়ে যায়. কারণ হাদিসের মধ্যে আসছে যে যখন কেউ মসজিদের মধ্যে বসে তো ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে. এরকম ভাবে বিভিন্ন রকম মসজিদের বসার ফজাইল এবং ফজিলত হাদিসে পাকের মধ্যে আসছে. সেই জন্য মেরে মহতরম দোস্ত আমরা চাইতেছি যে পুরা উম্মত আজ মসজিদের সঙ্গে তাদের সম্পর্ক হয়ে যায়, মসজিদের মধ্যে তারা একত্র হয়ে যায়, মসজিদে বসার অভ্যাস পেয়ে যায়. আজ বাজারে বাইরে সময় কাটানোর অভ্যাস আমাদের হয়ে গেছে, মসজিদের মধ্যে বসা এবং মসজিদে সময় কাটানোর অভ্যাসই আমাদের খতম হয়ে গেছে. এই মেহনতের দ্বারা উদ্দেশ্য হল যে আমাদের মসজিদে বসার অভ্যাস হয়ে যায়. আমরা তো আজকাল শুধুমাত্র নামাজ পড়ার জন্য একজন মুসলমান মসজিদে আসে তো মনে করি আমরা যে মসজিদ তো শুধু নামাজ পড়ার জন্যই যাইতে হবে, আর কি কাজ আছে মসজিদে? মেরে মহতরম দোস্ত বলে বলেন যে দুনিয়া আখেরাতের সমস্ত সমস্যার সমাধান গুলা মসজিদ থেকেই হবে. দুনিয়ার কোন সমস্যা বলে যে এটার সমাধানও মসজিদেই হবে, মসজিদ থেকেই হবে. সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন দুনিয়া আখেরাতের সমস্ত সমস্যাগুলি মসজিদ থেকেই সমাধান করতেন এবং মসজিদেই নিয়ে আসতেন. তারা বলেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন খুতবা দিতেছিলেন, তো একজন গ্রামের লোক সে আসলো, এসে দাঁড়ায় গেল, দাঁড়ায় বললো ইয়া রাসূলুল্লাহ, অনাবৃষ্টির কারণে সব ধ্বংস হয়ে যেতেছে, বৃষ্টি না হওয়ার কারণে সব খতম হয়ে যেতেছে, জানোয়ার খতম হয়ে যেতেছে, আর মানুষের অবস্থাও দুর্ভিক্ষের মতো অবস্থা, মানুষ বৃষ্টি না হলে যা হয়ে থাকে. তো মেরে মহতরম দোস্ত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খুতবারত অবস্থায় হাত উঠে দোয়া করলেন বৃষ্টির জন্য, তো বলেন যে বৃষ্টি শুরু হয়ে গেল. সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বলেন যে আমরা ঘরে ফিরতেছিলাম, বৃষ্টিতে ভিজে ভিজে আমরা ঘরে ফিরতেছিলাম. এক সপ্তাহ পর্যন্ত অনবরত বৃষ্টি হইতে থাকলো, দ্বিতীয় সপ্তাহে আবার ওই লোকটা দাঁড়ায় গেল, দাঁড়ায় বললে ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি বন্ধ হওয়ার জন্য দোয়া করেন, রাস্তাঘাট সব ডুবে গেল, আর এরকম ভাবে যে জায়গা জমিন ইত্যাদি সব কিছু ডুবে গেল, তো আল্লাহ তাআলার কাছে বৃষ্টি বন্ধ হওয়ার জন্য দোয়া করেন, অতি বৃষ্টির কারণে পানি যে ভরপুর হয়ে যাওয়ার কারণে এখন সব হালাক হইতেছে, ধ্বংস হইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খুতবারত অবস্থায় আবার দোয়া করলেন বৃষ্টি বন্ধ হওয়ার জন্য। তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বলেন যে আমরা তো জুম্মা পড়ে যখন আমরা বাহির হইলাম তো আমরা রৌদ্রের মধ্যে চলতে লাগলাম, রৌদ্রের মধ্যে আমরা চলতে লাগলাম। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আজ সমস্যা হলো এখানে যে আজ আমরা মনে করতেছি যে মসজিদ তো শুধু নামাজ পড়ার জায়গা, যখন নামাজের আজান হবে একজন নামাজি লোক সে শুধু নামাজের জন্যই মসজিদে আসে না। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আসলে এই মসজিদগুলি তো আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক কায়েম করার জন্য এবং আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের দুনিয়া আখিরাতের সব সমস্যাগুলি সমাধান করাইবার জন্যই এই মসজিদ বানানো হয়েছে। কাজে দুনিয়ার কোন সমস্যা হইলেও সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন দৌড়ে মসজিদের দিকে আসতেন, রাত্রিবেলায় দিনের বেলায় অর্ধরাত্রিতে কারো অসুস্থ কেউ অসুস্থ হয়ে পড়ছে, কারো কোনো সমস্যা হয়েছে অথবা কারো কোনো অসুবিধা সৃষ্টি হয়েছে, তো সে তার এই অসুবিধাকে দূর করার জন্য কোন দিকে যেতেছে বলে মসজিদের দিকে আসতেছে, তো মসজিদের দিকে আসতেছে। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে আমরা এই মেহনতের দ্বারা উম্মতকে মসজিদমুখী করতে চাইতেছি যে উম্মত মসজিদের দিকে আসে, তাদের দুনিয়ার সমস্যা হোক তাদের আখিরাতের সমস্যা হোক এই সব সমস্যার সমাধানের জন্য তারা মসজিদে আসবে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আজ যখন মানুষ তাদের সমস্যার সমাধানগুলিকে দুনিয়ার সমস্যার সমাধানের জন্য মসজিদকে সে মনে করতেছে না যে মসজিদে আমার দুনিয়ার কোন সমস্যার সমাধান হইতে পারে, তো সে আজ বাহিরে মসজিদের বাইরে সে তার সমস্যার সমাধান তালাশ করতেছে। ইহা তো কে বলে যে মানুষ ভোক হরতাল করতেছে, তো ভোক হরতাল করতেছে অথবা কোন উচ্চপদস্থ কোন মন্ত্রী মিনিস্টার অথবা দুনিয়ার কোন উচ্চপদস্থ লোক ক্ষমতাশালী লোক তার দুয়ারে ধর্ণা দিতেছে, সেখানে ভোক হরতাল করতেছে। তোমার ইয়াসাব রহমতুল্লাহ আলী বলতেন এই কথা, বলে মানুষ যখন আল্লাহ ছাড়া গাইরুল্লাহর কাছে তাদের নিজেদের হাজত পেশ করবে, হাদিসের মধ্যে এরকমই আসছে, তো আল্লাহ তাআলা তাদেরকে গাইরুল্লাহ অর্থাৎ যার কাছে সে নিজের সমস্যার কথা বলছে আল্লাহ তার হাওয়ালা করে দেন, মখলুকের হাওয়ালা করে দেন। তো মেরে মহতার বস্তু ফলে কি হয়, বলে যে মখলুক না তার কোন সমস্যার সমাধান করতে নেয় না দুনিয়াতে তার কোন সমস্যার সমাধান হয়, বলে এই সমস্ত লোক দুনিয়াতেও ভুকা থাকবে আর এই সমস্ত লোক আখেরাতেও ভুকা থাকবে, আখেরাতেও ভুকা থাকবে। কেন? এই জন্য যে সে তার সমস্যাগুলি আল্লাহ দিকে আল্লাহর কাছ থেকে লওয়ার জন্য সে মসজিদে আসতেছে না, বরং মসজিদের বাইরে গাইরুল্লাহ আল্লাহ ছাড়া মখলুক বলে যে তাদের কাছে সে তার সমস্যাকে নিয়ে যাইতেছে, সেখান থেকে সে তার সমস্যার সমাধান ইয়াকিন করতেছে। তো মাওলানা এই কথা বলতেন যে যে গাইরুল্লাহ থেকে তার হাজত পুরা হওয়ার ইয়াকিন করবে, তো আল্লাহ তাআলা তাকে ওই গাইরুল্লাহর যে হাওয়ালা করে দিবেন, আর ফলে ওই গাইরুল্লাহর কোনো ক্ষমতা নাই যে তার কোনো হাজত অথবা তার কোনো জরুরত তার কোনো সমস্যার সমাধান করতে পারে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের দুনিয়ার সমস্যা হোক তাদের আখেরাতের সমস্যা হোক সমস্ত সমস্যার জন্য তারা মসজিদের দিকে দৌড়ে আসতেন, এবং মসজিদে যে আমল হইত সে আমলের পরিবেশের মধ্যে তারা সময় কাটাইতেন এবং এখান থেকে তারা তাদের সমস্যার সমাধান করতেন। ইহা তককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নতুন মুসলমান হওয়ার জন্য আসতো অথবা নতুন মুসলমান হয়েছে বলে যে তাদেরকে মসজিদের মধ্যে রাখতেন, এবং এই কথা বলতেন আমি তাদেরকে মসজিদে এই জন্য রাখছি যাতে মসজিদের এই আমলের দ্বারা তাদের দিল ইসলামের দিকে ঝুঁকে পড়ে এবং ইসলামের জন্য তাদের দিল নরম হয়ে যায়। তো মসজিদে যে ইমানের মজলিস এবং মসজিদের যে তালিম তাল্লুম শিখা শেখানো এবং মসজিদের যে আমাল, এই আমালের দ্বারা তাদের দিল ইসলামের জন্য তৈরি হয়ে যাবে। এই জন্য এখনো মুসলমান হয়নি বন্দী হয়ে তারা মদিনাতে আসছে, তো এই সমস্ত লোকদেরকে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম মসজিদের মধ্যে রাখতেন। তো এই মসজিদের মধ্যে রাখতেন এই জন্যই যে মসজিদের আমানের দ্বারা তাদের দিল ইসলামের জন্য নরম হয়ে যায়। এই জন্য মেরে মহাতারাম দোস্তা দুর্গ যেখানে এতখানি রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম একজন যে ইসলামের দিকে আনবার জন্য তাকে মসজিদের পরিবেশে রাখতেছেন, তো সেখানে মেরে মহাতারাম দোস্তা দুর্গ একজন মুসলমান সে মসজিদে আসা তার জন্য কত বড় জিনিস হয়ে যাবে, কত তার ইমানের শক্তির জিনিস হয়ে যাবে। একজন অমুসলমান মসজিদের মধ্যে থাকার কারণে ইমান গ্রহণ করতেছে, তো একজন ইমানওয়ালা তো সে যখন মসজিদের মধ্যে থাকবে ও মসজিদে বসবে মসজিদের আমানের মধ্যে জুড়বে তো তার ইমানের মধ্যে কি পরিমাণ শক্তি পয়দা হবে। এই জন্য মেরে মহতরম দোস্ত আমাদের এই মেহনতের দ্বারা উদ্দেশ্য যে মসজিদ মুখী পুরা উম্মতকে মসজিদ মুখী করা এবং মসজিদে তাদের বসার অভ্যাস বানানো, মসজিদের আমালকে জিন্দা করা। দূসরি সিফাত সিফাত নামাজ হমে সবসে পেহলে উম্মত কো নামাজ কি তরফ মসাইল কে হল কে ইয়াকিন কি বুনিয়াদ পর দাওয়াত দেনি হ্যায়। জমকর কি দাওয়াত দিয়া করো কে আল্লাহ কি কুদরত ওয়াদো কে সাথ হ্যায়, আল্লাহ কি কুদরত ওয়াদো কে সাথ হ্যায়, ওয়াদে আমালো কে সাথ হ্যায়, আসবাব কে সাথ। আল্লাহ কি কুদরত ভি নাহি হ্যায়, আল্লাহ কা কোই ওয়াদা ভি নাহি হ্যায়, আমাল কি তরফ ইয়াকিন কি বুনিয়াদ পর দাওয়াত দেনা ইয়াহি আসল হ্যায়। ফির আপনি নামাজো পর اپنی نمازوں کا اہتمام کرو۔ میرے محترم دوست بزرگ عزیزوں، نماز چھوڑ دینے والے کا اسلام میں کوئی حصہ نہیں ہے، نماز کا چھوڑ دینا کفر ہے، نماز کا چھوڑنا کفر ہے، اور نماز چھوڑ دینے والے کا اسلام میں کوئی حصہ نہیں ہے۔ عمر رضی اللہ تعالیٰ کی نیزہ مارا گیا اور عمر بے ہوش ہو گئے اور ہوش میں آنے کی ساری کوششیں کی گئیں، ہوش نہ آیا۔ کسی نے کہا کہ ان کے کان میں نماز کہہ دو انہیں ہوش آ جائے گا۔ یہ نماز سے تعلق کی علامت ہے کہ عمر رضی اللہ عنہ نے نماز کہا گیا فوراً ہوش آ گیا، اور پھر یہی فرمایا، دنیا سے جاتے جاتے حضرت عمر نے آخری بات یہ فرمائی کہ نماز کی نماز چھوڑنے والے کا اسلام میں کوئی حصہ نہیں ہے۔ نماز کی بھی آخری بات یہی تھی، الصلاۃ الصلاۃ، کہ نماز نماز نماز کو لازم پکڑ لینا، نماز کا چھوڑنا کفر ہے، نماز کا چھوڑنا کفر ہے۔ کسی گناہ کو کفر نہیں فرمایا، نہ شراب کو، نہ جوئے کو، نہ جھوٹ کو، نہ سود کو، نہ غیبت کو، کسی کو کفر نہیں فرمایا سوائے نماز سے چھوڑنے کے، کہ نماز سے چھوڑنے کو کفر فرمایا ہے۔ اس لیے میرے محترم دوستو، نماز کو ہلکا سمجھنا یا نماز کا انکار کرنا، حدیث میں آتا ہے کہ یہ کفر ہے۔ مسلمان سے یہ کہنا کہ نماز نہیں چھوڑیں گے، یہ تو ممکن ہی نہیں ہے کہ مسلمان نماز چھوڑ دے، اس لیے کہ کفر اسلام کے درمیان نماز ہی فرق کرنے والی ہے، کفر اسلام کے درمیان نماز کا ہی فرق ہے۔ اسے میرے بزرگ دوستو عزیزوں، نماز کو لازم پکڑ لیں، نماز کو لازم پکڑ لیں، کیونکہ مسلمان کے جہنم میں جانے کا جو سب سے پہلا سبب ہے وہ نماز کا چھوڑنا ہے۔ جب پوچھا جائے گا جہنم میں مسلمانوں سے، ما ترککم فی سقر، کہ تم کیوں جہنم میں آ گئے، تم تو ہمیں جنت کی دعوت دیتے تھے، وہ کہیں گے لم نکن من المصلین۔ پہلا جواب یہی ہوگا جہنمیوں کا، لم نکن من المصلین، کہ ہم نماز نہیں پڑھا کرتے تھے۔ اس لیے میرے بزرگ دوستو عزیزو، اس کا تو ہم سب عزم اور فیصلہ کر لیں اور عہد کر لیں کہ کسی وقت کی نماز کبھی نہیں چھوڑیں گے۔ دوسرا کام یہ ہے کہ اپنی نمازوں پر مشق کرو، رکوع کو، سجدے کو، قومے کو، قاعدے کو، جلسے کو ٹھہر ٹھہر کر، حکم ہے اس کا، صلوا کما رأیتمونی اصلی، کہ نماز اس طرح پڑھو جس طرح مجھے پڑھتا ہوا دیکھ رہے ہو۔ اللہ کے راستے کی نقل حرکت بہترین موقع ہے اپنی نمازوں پر مشق کرنے کا۔ ہماری نمازوں کا حال یہ ہے، اب تو اللہ ہمیں معاف فرما لے، اب تو ہمارا حال یہ ہے کہ جلدی جلدی نماز پڑھ لو، پھر مشورہ کرنا ہے، جلدی جلدی نماز پڑھ لو پھر گشت کرنا ہے، جلدی جلدی نماز پڑھ لو پھر بیان سننا ہے۔ ہم نے جس دعوت کو اعمال میں کمال پیدا کرنے کے لیے شروع کیا تھا، اس دعوت کے لیے اعمال کو بگاڑنا شروع کر دیا۔ جس دعوت کو اعمال میں کمال پیدا کرنے کے لیے شروع کیا تھا، اس دعوت کو اعمال کو بگاڑنا، اس دعوت کے ذریعے اعمال کو بگاڑنا شروع کر دیا۔ یہ وہ بات مجھے یاد آئی، مولانا الیاس صاحب کے بارے میں سنا ہے، کہ حضرت پرانے پرانے بعض ساتھیوں کے ساتھ اور علماء کو لے کر میوہ تشریف لے گئے. سارے دن محنت ہوئی, تھکے ہارے رات کو دوپہر کا کھانا بھی نہ ہوا, رات کے جگہ قیام فرمایا, مشورہ ہوا کہ کیا کریں. سب نے کہا کہ جلدی جلدی جلدی نماز پڑھ لیں, سر اطمینان سے کھانا کھائیں گے. ہماری آسن جو ہے نا وہیں آہ بھر کے فرمایا کہ توبہ توبہ, یہ کیا کہا, یہ کہتے ہیں کہ جلدی جلدی کھانا کھا لو پھر اطمینان سے نماز پڑھیں گے, کیونکہ نماز اطمینان کی چیز ہے. نماز کو درست کر کے پڑھو, نماز کو قائم کرنے کا حکم ہے. بڑی سخت وعیدیں ہیں نماز میں جلدی کرنے والوں کے لیے. حذیفہ رضی اللہ تعالیٰ نے دمشق کی مسجد میں ایک آدمی کا نماز پڑھتے ہوئے دیکھ کر فرمایا کہ وہ نماز جلدی جلدی پڑھ رہا تھا. پوچھا کہ نماز کب سے پڑھتے ہو؟ اس نے کہا میں 40 سال سے نماز پڑھتا ہوں. حذیفہ رضی اللہ عنہ نے فرمایا کہ اگر تم اسی نماز پر مر گئے, اگر اسی نماز پر مر گئے تو تم اس دین پر نہیں مرو گے جو دین محمد صلی اللہ علیہ وسلم لے کر آئے ہیں. اگر تمہاری موت اس جلدی جلدی کی نماز پر ہو گئی جیسے تم نے رکوع سجدے جلدی جلدی کیے ہیں, اگر تم اس پر مر گئے تو قیامت میں تو تمہاری موت اس دین پر نہیں ہوگی جو دین محمد صلی اللہ علیہ وسلم لے کر آئے ہیں. میرے بزرگ دوستو عزیزوں, اس نے نماز کے قائم کرنے کا حکم ہے. قائم کرنے کا مطلب یہ ہے کہ نماز کے رکوع کو, سجدے کو, قومے کو, قائدے کو, جلسے کو ٹھہر ٹھہر کر ارکان, یعنی تعدیر ارکان کا اہتمام کرتے ہوئے سمرل کر ایک ایک رکن کو ادا کیا جائے. ورنہ حدیث میں آتا ہے من لم يقم صلبه بين الركوع والسجود لم ينظر الله الى صلاته, کہ جو شخص رکوع اٹھنے کے بعد اپنی کمر کو سیدھا نہ رکھے, اللہ اس کی نماز کی طرف نظر اٹھا کر نہیں دیکھتے. حالانکہ اس کی معراج ہو رہی ہے, نماز اور اس کی معراج ہے, اللہ تعالیٰ اس سے اس کی معراج میں رخ پھیرے ہوئے ہیں. پھر کون سا عمل گیا جس میں اللہ اس کے اللہ اس کی طرف متوجہ ہوں؟ اس لیے حدیث میں آتا ہے کہ جو شخص رکوع سے اٹھنے کے بعد اپنی کمر کو سیدھا نہ رکھے, اللہ اس کی نماز کی طرف نظر اٹھا کر نہیں دیکھتے. اتنے میرے بزرگ دوستو عزیزوں, ان اذکار کا بھی نماز میں اہتمام کرو جو اذکار حضرت اکرم صلی اللہ علیہ وسلم سے ثابت ہیں, کہ آپ رکوع سے اٹھنے کے بعد فرماتے تھے ربنا لک الحمد حمدا کثیرا طیبا مبارکا فیہ. ان کلمات کو آپ فرماتے تھے, اور آپ نے ایک کلمات ایک صحابی کو فرماتے ہوئے سنا, اور نماز بعد پوچھا ہے کہ نماز کس نے کہے تھے؟ ایک صحابی نے عرض کیا میں نے کہے تھے. آپ نے فرمایا کہ 30 فرشتے دوڑے ان کلمات کے اجر کو لکھنے کے لیے. میرے بزرگ دوستو عزیزوں, ہم اگر ان کلمات کا اہتمام کریں گے تو قوم اور جلسہ قائم ہوگا, اور اگر ان کلمات کا اہتمام نہیں کریں گے, اذکار مسنون کا اہتمام نہیں کریں گے تو قوم اور جلسہ بگڑے گا, جس سے نماز خراب ہوگی, کیونکہ پورے دین کا قائم ہونا نماز پر موقوف ہے. میں تو کہا کرتا ہوں کہ اگر کسی شخص سے کوئی گناہ ہو جائے تو وہ اس گناہ کی وجہ اس کا سبب نماز میں تلاش کرے کہ میری نماز کا کون سا رکن, کون سا عمل بگڑا ہوا ہے جس کی وجہ سے مجھ سے یہ گناہ ہوا ہے. اس لیے ہمیں اپنی نمازوں کو درست کرنے کی اس راستے میں خوب مشق کرنی ہے. ہم نکل رہے ہیں اس لیے تاکہ ہمارے ایک ایک عمل کے اندر کمال پیدا ہو. مجھے فرماتے تھے کہ دعوت ایمان عمل کی تکمیل کے لیے ہے. اللہ کے راستے میں نکل کر ایمان اور عمل میں کمال پیدا کرو, اس طرح میں عرض کر رہا, یہ صحابہ کرام کا طریقہ ہے. آپ صلی اللہ علیہ وسلم مسجد میں ایک صحابی کی نماز کو دیکھتے رہے, اس کی نماز میں اجرت تھی, آج یہی فرماتے رہے ارجعی فصلی فانک لم تصلی, نماز پر تو نماز نہیں پڑھی. اس لیے ہمیں چند باتوں کا اہتمام کرنا ہے. ایک تو یہ عہد کر لینا ہے کہ نماز کبھی نہیں چھوڑیں گے. ایک یہ عہد کر لینا ہے کہ اپنی نمازوں پر مشق کر کے نمازوں کو درست کریں گے, اور ایک یہ عہد کر لو کہ ہم ہر ایمان والے کو نماز کی طرف بلائیں گے اس یقین کے ساتھ کہ نماز سے ہی مسائل کے حل کا تعلق ہے. اور ایک گزارش یہ ہے نماز کے متعلق آخری, کہ اس کی ہم میں سے میں اور آپ ہر ایک مشق کرے, اس کی مشق کرے کہ نماز سے ہی مسائل کو حل کروائے, اسباب کو مؤخر کرے, اعمال کو مقدم کرے. جب حاجت پیش آئے تو پہلا قدم نماز کی طرف ہی اٹھے, چاہے حاجت چھوٹی ہو یا بڑی ہو, آسان ہو یا مشکل ہو. جب حاجت پیش آئے پہلا قدم نماز کی طرف اٹھے. اس دعوت سے ہماری یہ طبیعتیں بن جائیں. ایک صحابی نے آ کر حضرت صلی اللہ علیہ وسلم سے کہ میں تجارت کے لیے بحرین جانا چاہتا ہوں, آپ نے فرمایا پہلے دو رکعت نماز پڑھ لو. آپ نے اپنے صحابہ کو نماز سے ہی مسائل کا حلقہ یقین پر اٹھایا ہے. میرے محترم دوست بزرگ, ہمارے یہ محنت کرا جو دوسری چیز جو زندہ کرا উদ্দেশ্য সেটা হলো নামাজ. যে নামাজ ইসলামের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমল. ইহা থেকে কথা বলা হয়েছে যে নামাজ ছেড়ে দেওয়া কুফর. ফলে জেনা করাকে কুফর বলা হয় নাই, চুরি করাকে কুফর বলা হয় নাই, কিন্তু নামাজ ছেড়ে দেওয়াকে কুফর বলা হয়েছে. অবশ্যই নামাজ আর কুফরের মধ্যে, নামাজ আর কুফরের মধ্যে, নামাজ আরে কুফর আর ইমানের মধ্যে পার্থক্য হইল নামাজ. নামাজ যে পড়তেছে সে ইমান বলা, যে নামাজ ছেড়ে দিচ্ছে সে তো ইমান থেকে বের হয়ে গেছে. এত বড় কথা যে নামাজ ইসলামের মধ্যে কত গুরুত্ব রাখে. এই জন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলার মাজমাইন তাদের অবস্থা তো এরকমই ছিল যে তারা নামাজ বলে যে এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন. একজন মুসলমান একজন ইমান বলা এই কথা বলা যে আপনি নামাজ পড়বেন নামাজের জন্য বলা, এটাও তো বলে যে শোভা পায় না. কেন? এই জন্য যে মুসলমান হবে আর তাকে নামাজের জন্য বলতে হবে, মুসলমান তো নামাজ পড়বেই পড়বে. সাহাবা রাদিয়াল্লাহু তাআলার মাজমাইন তারা নামাজের ইহতেমাম সবচেয়ে বেশি করতেন. ইহা থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু বলে যে উনি যখন ইন্তেকালের আগে ওনাকে যখন যে ছোড়া মারা হইল আর উনি বেহুশ হয়ে গেলেন তো হুশ আসতেছিল না, তো একজন বলল যে ওনার কানের মধ্যে নামাজ বলে দাও, চাইলে তার হুশ এসে যাবে. অর্থাৎ নামাজের সঙ্গে কিরকম তাল্লুক, কিরকম সম্পর্ক তাদের ছিল যে নামাজের আওয়াজ কানের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে তার হুশ এসে গেছে. একজন বেহুশ লোককে হুশে আনবার জন্য নামাজের কথা বলা হয়েছে, আর তিনি সঙ্গে সঙ্গে একজনে যখন কানের মধ্যে নামাজের কথা বলল তো উনি সঙ্গে সঙ্গে হুশে এসে গেলেন, এবং হুশে এসে তিনি বলছেন হ্যাঁ হ্যাঁ নামাজ, নামাজ যে নামাজ পড়ে না তার ইসলামে কোনো অংশ নাই, নামাজ পড়ে না তার ইসলামের মধ্যে কোনো অংশ নাই. তো আমরা তো ইসলাম মুসলমান নিজেদেরকে মনে করি, অথচ ওনারা বলতেছেন এই কথা যে নামাজ পড়ে না তার ইসলামের মধ্যে কোনো অংশই নেই. এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, এখন বছর হলো যে আমরা আজ এখানে যারা আছি আমরা সবাই একথা প্রতিজ্ঞা করে নেই যে বাকি জীবনে কখনো নামাজ ছাড়ব না, নামাজ আমরা সবসময় পড়ব ইনশাআল্লাহ. এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ বলে যে একটু হলো এই নামাজের গুরুত্ব, যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলার মাজমাইন নামাজকে কিরকম গুরুত্ব সহকারে আদায় করতেন. আবার যে নামাজকে মসজিদে এসে আদায় করা, মসজিদে আদায় করা, মসজিদে আদায় করা এটা তো যখন মসজিদে দাওয়াতের আমল হবে, তালিম হবে, মসজিদে কাজ হবে, তখন তো মসজিদেই নামাজ পড়া হবে. হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বয়ান করতেছেন, বয়ান করতে করতে বললেন আসো এখন আমরা নামাজ পড়ে নিই. সাহাবা রাদিয়াল্লাহু তাআলার মাজমাইন তারা তালিমের হালকা মাসলা মাসাইল শিখতেছেন, তালিমের হালকা কায়েম এখানে, তো নামাজের সময় হয়ে গেছে তো নামাজ নামাজ পড়ার জন্য দাঁড়াই গেছে. তো যে কোনো আমলের মধ্যে, মসজিদের আমলের মধ্যে যখন মানুষ মশগুল থাকে তো তার নামাজ তো মসজিদ ছাড়া আর কোথাও হওয়ার কথাই নয়, মসজিদেই হবে তার আমল, যেহেতু সে মসজিদের আমলের মধ্যেই মশগুল. এই জন্য এই দাওয়াতের মেহনতের জরিয়াতে আমরা চাইতেছি যে মসজিদ মুখী হয়ে যায় মানুষ, মসজিদের আমলের মধ্যে মুসলমান একজন ইমানদার যখন মশগুল হয়ে যাবে তো মসজিদের বাইরে নামাজ পড়ার অথবা নামাজ ছোটার প্রশ্নই আসে না, সে তো মসজিদের আমলের মধ্যেই মশগুল. আর তো নামাজ ছুটতেছে এই জন্য যে আমরা আমাদের সমস্যাগুলির সমাধান মসজিদের বাইরে মনে করতেছি, মখলুকের মাধ্যমে আমার সমস্যার সমাধান হবে মনে করতেছি, এই জন্য নামাজ ছুটতেছে. যেহেতু আমি মসজিদের বাইরে ব্যস্ত, আমি মসজিদের বাইরে মশগুল, যখন উম্মত মসজিদে আমলের মধ্যে মসজিদে যে আমল হয় সেই আমলে ব্যস্ত এবং মশগুল হবে তো তার তো নামাজ ছুটার প্রশ্নই আসে না, এবং জমাতের সঙ্গে নামাজ ছুটার কোনো প্রশ্নই আসে না. তো নামাজের ভারী গুরুত্ব ইসলামের মধ্যে. এতটুকু বলা হয়েছে যে যে নামাজ পড়ে না তার ইসলামে কোনো অংশই নেই, এবং নামাজ ছেড়ে দেওয়াকে কুফর বলা হয়েছে. কাজেই মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আমাদের এই মেহনতের দ্বারা, দাওয়াতের মেহনতের দ্বারা আমলকে জিন্দা করা উদ্দেশ্য, যে আমরা এই মেহনতের দ্বারা আমল জিন্দা হবে, এই মেহনতের দ্বারা ঈমান জিন্দা হবে, হজমান ইলিয়াস আব্দুল্লাহ আলী বলছেন এই কথা যে এই মেহনতের দ্বারা ইমান এবং আমলের মধ্যে পূর্ণতা আনাই উদ্দেশ্য আমাদের। যখন এই দাওয়াতের মেহনত হবে ইমানের মধ্যে পূর্ণতা আসবে, আমলের মধ্যে পূর্ণতা আসবে। নামাজ আমরা পড়ি আলহামদুলিল্লাহ অনেকেই, কিন্তু আমাদের এই নামাজগুলা সবই অসম্পূর্ণ থাকে। কে কেউ রুকু তারও ঠিক হইতেছে না, সেজদা তা করতেছে না, রুকু থেকে সে সোজা হইয়া খাওয়া হইতেছে না, দুই সেজদার মাঝখানে সে সোজা হইয়া বসতেছে না। মেরে মহতরম দোস্ত, আল্লাহর রাস্তায় যখন আমরা বের হইতেছি তো আমরা আমাদের এই নামাজকে নামাজের মশক করি এবং নামাজকে আমরা সহি করি, নামাজকে সুন্দর করি। ইতমিনানের সঙ্গে নামাজ পড়ার হুকুম আসছে। তাজিলে আরকান মানে হল যে নামাজের প্রত্যেকটা রোকনকে ইতমিনানের সঙ্গে আদায় করা, তাড়াহুড়া না করা, জলদি না করা, যে তাড়াহুড়া করলাম জলদি করলাম না, এটাকে ধীরে সুস্থে ইতমিনানের সঙ্গে নামাজের প্রত্যেকটা জিনিসকে আদায় করা। হাদিসের মধ্যে এরকম আসছে, বলে যে রুকু থেকে যে সোজা হয় এবং কোমর সোজা না করে, রুকু থেকে সোজা হয় কিন্তু সে কোমর সোজা করে না, কোমর সোজা করার আগেই, সোজা হওয়ার আগেই সে সেজদায় চলে যায়, বলে এইরকম নামাজের প্রতি আল্লাহ তাআলা কোন রকম ভ্রুক্ষেপই করেন না, এরকম নামাজের প্রতি আল্লাহ তাআলা ফিরাও তাকান না। অথচ নামাজ মোমেনের মেরাজ, নামাজ মোমেনের মেরাজ, মেরাজ মানে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ তাআলার দরবারে পৌঁছেন, এটা কিন্তু মেরাজ বলে যে আল্লাহ দরবারে তিনি পৌঁছছেন। একজন মুসলমান যখন নামাজে দাঁড়ায় তো সেও যেন আল্লাহ পাকের দরবারে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইল। তো মেরে মহতরম দোস্ত, নামাজ তো তার মেরাজ হইতেছে কিন্তু আল্লাহ তাআলা তার এই নামাজের প্রতি কোন রকম দৃষ্টিপাত করতেছেন না, আল্লাহ তাআলা তার নামাজের প্রতি কোনো ভ্রুক্ষেপই করতেছেন না, যেহেতু সে নামাজের মধ্যে কোমর সোজা করতেছে না। আর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের মসজিদের মধ্যে এক লোককে দেখলেন এরকম যে সে খুব জলদি জলদি নামাজ পড়তেছে, রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইবার আগেই সে সেজদায় চলে যায়, সেজদায় থেকে উঠে সোজা হইয়া বসার আগেই সে সেজদায় চলে যায়, তাড়াহুড়া করে নামাজ পড়তেছে। তো তিনি তাকে ডাকলেন নামাজের শেষে এবং জিজ্ঞাসা করলেন, তুমি এইরকম নামাজ কত বছর যাবৎ পড়তেছ? বলে 40 বছর যাবৎ আমি এরকম নামাজ পড়তেছি। তো তিনি তাকে বললেন যে যদি তুমি এই নামাজ, এইরকম নামাজের উপরে তুমি মৃত্যুবরণ করো, তোমার যদি মৌত হয়ে যায় তো তুমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত দীনের উপরে মৃত্যুবরণ করবে না, তোমার মৃত্যুটা রসুল্লাহ ইসলামের দীনের উপরে হবে না। কি জন্য? বলে যে এই নামাজের মধ্যে সে তাড়াহুড়া করতেছে, নামাজ তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। হুজুর বলছেন এই কথা যে আমাকে যেরকম তোমরা নামাজ পড়তে দেখতেছ এইরকম ভাবে তোমরা নামাজ পড়ো, তো নামাজ তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বলছেন ওই রকম নামাজ পড়তে হবে। এই জন্য আল্লাহর রাস্তায় আমরা বের হইতেছি, তো আল্লাহর রাস্তায় বের হয়ে দ্বিতীয় জিনিস যেটা আমরা মস্ত করব এবং নিজেদের ঠিক করব সেটা হল নামাজের আমল। তো কাজেই এই নামাজের আমলের রূপে আমাকে ইতমিনানের সঙ্গে নামাজ পড়ার অভ্যাস করতে হবে, নামাজ পড়ার মস্ক করতে হবে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, একটা হলো যে নামাজের মধ্যে পরিপূর্ণতা আনা, নামাজকে অসম্পূর্ণ না করি বরং নামাজ পরিপূর্ণতা আনি। আর তৃতীয় জিনিস তিনি যেটা বলছেন সেটা হলো যে আমাদের যত সমস্যা আছে এই সমস্যাগুলা আমলের দ্বারা আল্লাহ তাআলার কাছ থেকে পুরা করার জন্য আমরা মস্ক করি। কারণ আল্লাহ তাআলা যত ওয়াদা করছেন কোনো ওয়াদা দুনিয়ার কোনো জিনিসের সঙ্গে করেন নাই। কারো কাছে টাকা হলে তার সমস্যা সমাধান করে দিবেন আল্লাহ তাআলা, কারো কাছে চাকরি হলে তার সমস্যা সমাধান করে দিবেন আল্লাহ তাআলা, এরকম কোন ওয়াদা আল্লাহ তাআলা করেন নাই। হ্যাঁ, আমলের সঙ্গে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল উম্মতকে শিখাইছেন সেই আমলের সঙ্গে আল্লাহ তাআলা ওয়াদা করছেন, এবং আল্লাহ তাআলার ওয়াদা আমলের সঙ্গে, আর আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার কুদরত তার ওয়াদার সঙ্গে, আল্লাহ তাআলার কুদরত তার ওয়াদার সঙ্গে, এবং তার ওয়াদাগুলা সব আমলের সঙ্গে। এই জন্য আমরা আমাদের যত সমস্যা দুনিয়া আখেরাতের সমূহ সমস্যাগুলি সমাধানের জন্য সর্বপ্রথম আমরা আমলের দিকে আসি, আমরা নামাজের দিকে আসি, নামাজের দ্বারা আমরা আমাদের সমস্যার সমাধান করাইবার মস্ক করি। যে আমি নামাজ পড়লাম, এই নামাজের দ্বারা আল্লাহর কাছ থেকে আমি আমার সমস্যার সমাধান করাবো। তো কাজে দুই রাকাত পড়লাম, যে চার রাকাত পড়লাম, পড়তেই থাকলাম যতক্ষণ পর্যন্ত না আমার সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দেন। এইভাবে আমলের দ্বারা সমস্যা সমাধান করাইবার ইয়াকিন দিলের মধ্যে পয়দা হবে, যে আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইয়াকিন পয়দা হবে, আল্লাহ পাকের কুদরতের উপরে ইয়াকিন পয়দা হবে। এই জন্য মেরে মোহতরম দোস্ত, আল্লাহর রাস্তায় বের হয়ে এই জিনিসেরও মস্ক করা যে ভাই এই নামাজের দ্বারা আমি আমার সব সমস্যার সমাধান করব, দুনিয়ার সমস্যা হোক সেই আখেরাতের সমস্যা হোক। কাজে যে নামাজের দ্বারা আমার দুনিয়া আখেরাতের সমস্যার সমাধান হবে, এই নামাজকে আমাকে সুন্দর করতে হবে, এই নামাজকে এরকম করতে হবে যে নামাজ আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা কোন নামাজকে পছন্দ করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজকে পছন্দ করেন। কাজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো আমার নামাজকে বানাইতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম নামাজ পড়ছেন ওইরকম নামাজ আমাকে বানাইতে হবে। নামাজের প্রত্যেকটা জিনিসকে আমি শুদ্ধ করি এবং এই নামাজকে সুন্দর করার জন্য এই রাস্তায় আল্লাহর রাস্তায় বের হয়েছি, তো আল্লাহর রাস্তায় বের হয়ে নামাজকে শুদ্ধ করব। আমরা অনেক সময় এটা করি যে ভাই নামাজকে আমরা তাড়াহুড়া করে আদায় করি, তো নামাজকে তাড়াহুড়া করে আদায় করতেছি কেন? গাছতে যেতে হবে, অথবা দাওয়াতের কোন আমল করতে হবে, তালিম করতে হবে, মশওয়ারা করতে হবে, তাড়াতাড়ি নামাজ পড়তেছি। মেরে মহতরম দোস্তা বুজুর্গরি বলেন এই কথা, দাওয়াতের এই আমলই তো, দাওয়াতটাই তো আমাদের আমলের মধ্যে পরিপূর্ণতা আনার জন্য। মহারাজ আসাব রহমতুল্লাহ আলী যে কথা বলতেন যে এই দাওয়াতের মেহনতের দ্বারা ইমানের মধ্যে পরিপূর্ণতা আসবে, আমলের মধ্যে পরিপূর্ণতা আসবে। আর এই দাওয়াতের আমলের কারণেই আমরা, দাওয়াতের কারণেই আমরা আমলের মধ্যে আমলকে কমজোর করতেছি আর আমলকে নষ্ট করতেছি, তাড়াহুড়া করতেছি। মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে এই দাওয়াতের দ্বারা তো আমাদের সব আমল পরিপূর্ণতা লাভ করবে, এই দাওয়াতের কারণে, দাওয়াতের কোন আমলের কারণে এরকম যেন না হয় যে আমরা আমার নামাজের মধ্যে তাড়াহুড়া করলাম। বলে ভাই মশওয়ারা করতে হবে, তাড়াতাড়ি নামাজ পড়েন, গাছতে যেতে হবে, তাড়াতাড়ি নামাজ পড়েন। বলে না, নামাজকে পরিপূর্ণ করার জন্যই তো আমি আল্লাহর রাস্তায় বের হয়েছি, আমি দাওয়াতের মেহনত করতেছি তো নামাজকে সুন্দর করার জন্যই, নামাজে কেন তাড়াহুড়া করবো? উনি বলেন যে ভাই আলমান ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলীর এক ঘটনা, বলেন যে উনি বেশ পুরানো সাথীদেরকে নিয়ে জামাত সহকারে তিনি মেওয়াতে গেলেন এবং সেখানে দিনভর মেহনত করলেন, এমন মেহনত করলেন যে দুপুরে খাওয়ারও সুযোগ হইল না, তো দুপুরবেলাও তারা খান নাই, রাত হয়ে গেছে। তো যখন রাত্রে তারা তাদের যেখানে, যে যারা তারা যেখানে ক্যাম্প করছেন সেখানে যখন পৌঁছছেন, তো সেখানে মহানা বললেন এই কথা যে আচ্ছা মশওয়ারা করো কি করতে হবে। তো সাথীরা রায় দিল এই কথা যে তাড়াতাড়ি আমরা নামাজ শেষ করে নেই, নামাজ পড়ে নেই, তারপরে ইতমিনানের সঙ্গে ধীরে সুস্থে আমরা খানা খাবো। তো মহানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী এই কথা শুনে বললেন তোবা তোবা, তোমরা এরকম কথা বললে যে আমরা নামাজ তাড়াতাড়ি পড়ে নেই তারপরে ধীরে সুস্থে ইতমিনানের সঙ্গে নামাজ খানা খাবো, বরং তোমাদের কথা তো এরকম হওয়া উচিত ছিল যে আমরা তাড়াতাড়ি খানা খেয়ে নেই তারপরে ধীরে সুস্থে ইতমিনানের সঙ্গে নামাজ আদায় করব। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ এই জন্য বলেন যে আমাদের এই মেহনতের দ্বারা আমাদেরকে এই মস্ক করতে হবে যে আমাদের এই মেহনতের কারণেও নামাজের মধ্যে যেন কোনো শিথিলতা না আসে, নামাজের মধ্যে কোন রকম দুর্বলতা না আসে। কারণ আমরা তো এই মেহনত করতেই আছি এই জন্য যাতে আমাদের আমাল সুন্দর থেকে সুন্দর হয়ে যায়, আমাদের আমাল শক্তিশালী থেকে শক্তিশালী হয় এবং আমাদের আমলগুলো পূর্ণতা লাভ করে, এই জন্যই তো আমরা আল্লাহর রাস্তায় বের হয়েছি। সেই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, একদিকে যেমন আমাদেরকে এ কথার যে আজ থেকে আমরা এ কথা প্রতিজ্ঞা করি যে আজ থেকে কোনোদিন নামাজ ছুটবে না, এমনি ভাবে আমরা এই কথারও প্রতিজ্ঞা করি যে এই নামাজকে আমরা মস্ক করে আমরা আল্লাহর রাস্তায় বের হইতেছি অথবা ঘরে যাইতেছি। মেরে মহতরম দোস্ত, এই নামাজকে যে নামাজের জন্য মস্ক করব যাতে আমার নামাজ সুন্দর হয়। প্রত্যেক কাজেরই মানুষ মস্ক করে যাতে ওই কাজটাকে তার তার কাজটাকে সে সুন্দর করার জন্য, তো নামাজকেও সুন্দর করার জন্য মস্ক করব ইনশাআল্লাহ। আর আর একটা জিনিস যেটা আমি বলছেন যে ভাই, এই নামাজের দ্বারা, আমাদের দ্বারা, শুধু নামাজ নয় যে কোনো আমলও, নামাজ এক আমল, এরকম ভাবে আরো অন্যান্য আমল রয়েছে, আমাদের দ্বারা আমরা আমাদের সমস্যাগুলির সমাধান আল্লাহর কাছ থেকে করাবো। কেন? এই জন্য যে আল্লাহ তাআলা তার আমাদের আমলের সঙ্গে তার ওয়াদাকে সংযুক্ত করছেন, এবং আল্লাহ পাকের কুদরত তার ওয়াদার সঙ্গে সংযুক্ত আছে। হর আমল কো ওয়াদাকে ইয়াকিন পর লানে কে লিয়ে তালিম হে, ফজাইল কি তালিম, ইয়ে তালিম ফজাইল কিয়া হে, ফজাইল হি আল্লাহ কে ওয়াদে হে, হামারি তালিম কা মকসদ হে আমাল পর ইয়াকিন লানা, তমাম মাদি শকলো কে মুকাবলে মে ফজাইল আসবাব কে মুকাবিল হে, ফজাইল কা মকসদ দিল শোক পয়দা করনা নাহি হে, ফজাইল কা মকসদ হে আমালো পর ইয়াকিন লাও, ওয়াদো পর ইয়াকিন লাও, তমাম মাদি শকলো কে মুকাবলে মে ফজাইল আল্লাহ কে ওয়াদে হে, ফজাইল আল্লাহ কে ওয়াদে হে, ওয়াদে আসবাব কে মুকাবিল হে। হম তালিম কে হলকো মে ইসলিয়ে বেঠতে বিঠাতে হে লোগো কো কে ইন ওয়াদো পর ইয়াকিন লাও, তমাম শকলো কে মুকাবলে মে হর আমল কো ওয়াদো কে ইয়াকিন পর লানে কে লিয়ে তালিম হে, হর আমল কো ওয়াদো কে ইয়াকিন পর লানে কে লিয়ে তালিম হে। ইয়ে তালিম হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মজলিস মে হুয়া করতি থি, ওর সাহাবায়ে কিরাম ইসে শরীক হুয়া করতে থে। ফরক সিরফ ইতনা হে কি ওয়াহাঁ আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ে ওয়াদে সাহাবা কো খুদ সুনাতে থে আল্লাহ কি তরফ সে, ওর ই জমানে মে ইয়ে ওয়াদে পড়কে সুনায়ে জাতে হ্যায়, সিরফ ইতনা ফরক হে। ورنہ میرے محترم دوستو بزرگو عزیزو, یہ وہی تعلیم کا حلقہ ہے جس تعلیم کے حلقے میں نئے سے نئے صحابی آتے اور جو غیب کی بات اور غیب کی خبر سنتے وہ فوراً آپ صلی اللہ علیہ وسلم سے اس کو طلب کرتے, وقت کی تنگی ہے میں اشارہ کرتا ہوں اس واقعے کی طرف جس میں حضور اکرم صلی اللہ علیہ وسلم اپنے صحابہ سے فرما رہے تھے کہ حیرہ کا علاقہ فتح ہوگا, تم فاتحان حیرہ میں داخل ہوگے اور وہاں ایک لڑکی نظر آئے گی شیما بنت بقیلہ, ایسی مالدار ہوگی, سفید خچے پر سوار ہوگی, کالی اوڑھنی اوڑھے ہوئے ہوگی, ایک زمانے بعد کی آپ بات کر رہے, وہ غالباً عثمان کے زمانے کی بات ہے. اسی وقت ایک نئے صحابی جو ابھی اسلام لائے, ابھی ہجرت کر کے آئے, نئے سب سے پہلے پہنچے, یعنی بالکل نئے صحابی آخر میں آئے, تعلیم کا حلقہ چل رہا تھا, آج بات فرما رہے تھے, وہ باہر وہ آ کر بیٹھے تعلیم کے حلقے میں, اور انہوں نے یہ واقعہ, یہ قصہ سنا, یہ وعدہ سنا آپ سے, اور سنتے ہی یہ فرمایا, یہ عرض کیا کہ یا رسول اللہ یہ لڑکی آپ مجھے دے دیجئے. یہ نہیں کہ ایسا کب ہوگا, ہوگا یا نہیں ہوگا, یہ وہ زمانہ آئے گا دیکھی جائے گی, نہیں یقین آپ کی بات پر کہ آپ یہ لڑکی مجھے دے دیجیے, آپ نمایاں یہ ادا کا یہ تمہاری ہو گئی. حضرت نے حضرت صحابہ نے یہ واقعہ نقل کیا ہے اور یہ سمجھانے کے لیے نقل کیا ہے کہ آپ صلی اللہ علیہ وسلم جو وعدہ کیا جاتا تھا صحابہ اس وعدے کو یقین سے لیتے تھے, منافقین ان وعدوں کو شک کے ساتھ سنتے تھے, سنتے یہ بھی تھے سنتے وہ بھی تھے, لیکن وہ یقین کر کے ان وعدوں کو پا لیا کرتے تھے, اور منافقین شک کر کے اعمال سے پیچھے رہتے تھے. میں تو یہ وقت کی تنگی ہے, آپ حضرت سے غور کریں, حضرت حیات صاحب ہمیں یہ بہت تفصیل کے ساتھ اس طرح کے واقعات نقل کیے ہیں کہ ہماری تعلیم کا مقصد ہے اللہ کے وعدوں کے یقین پر اٹھانا ظاہری شکلوں کے خلاف. اسی مقصد کے لیے ہماری تعلیم, ہمارا تعلیمی گشت ہے کہ تعلیمی گشت کے ذریعے لوگوں کو بعض نقشوں سے نکال کر لاؤ تعلیم کے حلقوں میں, کہ یہاں بیٹھ کر اللہ کے وعدوں کو سنو, بعد کی تمام پھیلی ہوئی مادی شکلوں کے مقابلے میں. دیکھو میرے دوستوں, یاد رکھو یہ بات, ہماری تعلیم کا مقصد ہے تمام دنیا کی مادی شکل کے مقابلے میں اللہ کے وعدوں کے یقین پر تیار کرنا, یہ ہماری تعلیم کا مقصد ہے. مسائل کے ساتھ ساتھ منتخب احادیث کی تعلیم کا اہتمام کریں, یہ دونوں کتابیں ہماری اجتماعی تعلیم کی کتابیں ہیں. دیکھو بھائی, بات یہ ہے کہ اس کام کو سمجھنے کے لیے تو حضرت کی تصانیف کا کو پڑھنا انتہائی ضروری ہے. مولانا صاحب نے اللہ کے راستے میں نکلنے کے فضائل, اللہ کے راستے میں نکلنے کے آداب, اس کے علاوہ ایمانیات سے متعلق صحابہ کرام کے ایمان کے حلقے اور ان کے باتوں کا یقین, یہ سب حیات الصحابہ میں حضرت نے ترتیب سے جمع کر دیا ہے. جتنی شب گزاریاں ہیں, جتنے ہفتہ واری اجتماعات ہیں, ان میں بشرنے کے ساتھ لگائے ہوا عالم ہو, حیات الصحابہ کے شب گزاری میں پڑھنے کا اہتمام کرو تاکہ مسجد کی جماعتوں کو ہر ہفتے صحابہ اکرام کے واقعات سے دعوت کی غذا ملے. ضروری ہے میں دوستوں بزرگوں عزیزوں, اگر ہم نے صحابہ اکرام کے واقعات کو بار بار اپنے مجمع میں نہ دہرایا اور ان کے اعمال اور ان کی قربانیوں اور ان کے طریقہ عمل کو بار بار نہ سنایا تو کام ایک تنظیم بن کر رہ جائے گا. ہم تو امت کے اندر وہ جذبہ, وہ شوق, وہ طریقہ پیدا کرنا چاہتے ہیں جس جذبے, جس طریقے سے صحابہ کرام اس عمل کو کیا کرتے تھے. اس لیے میں مقرر کرتا ہوں کہ حضرت کی تصانیف کے پڑھنے کا اہتمام کرو. حیات الصحابہ ہم میں سے ہر ایک کے انفرادی مطالعے میں رہنی چاہیے اور فضائل کے ساتھ ساتھ منتخبہ حدیث سے تعلیم کا اہتمام کرو تاکہ ہر ایمان والے کو ہم ان چھ صفات کی تعلیم دیں. یہ چھ نمبر پہ رسم نہیں ہے, یہ چھ نمبر مولانا صاحب کی باتیں نہیں ہیں, یہ چھ نمبر یہ دو بنیادی اصول ہیں اس دعوت کے جن کو حضرت نے احادیث میں جمع کر کے اس کی اہمیت یہ ہے کہ ہر ایمان والے کو ان چھ صفات کی اہمیت حدیث سے معلوم ہو. یہ ایمان کی کیا حقیقت ہے وہ تو حدیث بتا دے گی, نماز کی کیا حقیقت ہے وہ تو حدیث بتا دے گی, علم اور ذکر کسے کہتے ہیں یہ تو حدیث بتا دے گی. امت علم اور ذکر سے ناواقف ہے. ہمارا جنم بیان کرنا ان نمبروں کی نمازیں نہ ہو کر رہ گیا. نہ ایمانیات ہیں, نہ عبادات میں کمال ہے, نہ علم کی حقیقت کا علم ہے. میرے دوستو عزیزو اس بات یاد رکھو کہ ان حدیثوں کا مقصد ہے ان چھ صفات کو احادیث کے معیار اور حضرت اکرم صلی اللہ علیہ وسلم کی اقوال کے معیار سے ان صفات کو سمجھنا اور اپنے اندر ان صفات کو اس معیار سے پیدا کرنا, یہ مقصد ہے اس کا. اس لیے میں عرض کر رہا ہوں کہ تعلیم کا طریقہ یہ ہے کہ دونوں کتاب تعلیم کا اہتمام ہو, ایک ایک حدیث کو تین تین بار پڑھا جائے. یہ سنت طریقہ ہے آپ صلی اللہ علیہ وسلم کی تعلیم کا. کان اذا تکلم بکلمۃ اعادھا ثلاثا, جب آپ کی بات فرماتے تین مرتبہ فرماتے. اسی کے ساتھ ساتھ ہمیں تعلیم کے ساتھ تعلیمی گشت کرنا ہے. اپنے مقام پر رہتے ہوئے تو مسجد کی آبادی کے عمل میں ہمیں باہر کے نقشوں سے لوگوں کو نکال کر مسجد میں نقد لانا ہے کہ مسجد میں تعلیم کا حلقہ ہو رہا ہے, آپ تشریف لے چلیں. ہمارا کوئی پروگرام نہیں ہے کہ فلا وقت تعلیم ہوتی ہے آپ آنا, نہیں. ہمارا کام یہ ہے کہ ہم صحابہ کی طرح مسجد میں تعلیم کا حلقہ قائم کریں اور صحابہ کی طرح باہر کی ملاقاتوں کے ذریعے لوگوں کو بازاروں سے, دیکھو بھائی یہ خیال غلط ہے کہ جو مشغول لوگ ہیں ان کو نہ اٹھاؤ, نہیں, غلط خیال ہے. ہمیں صحابہ کی ترتیب میں یہ نہیں ملتا. صحابہ کی ترتیب میں یہ ملتا ہے صحابہ کی محنت میں کہ مسجد سے باہر کے تمام نقشوں میں جو لوگ مشغول ہوتے تھے انہیں ترغیب دیتے کہ اس سے بہتر عمل اللہ کی ذات عالی سے برآمد فائدہ اٹھانے کا عمل مسجد میں ہو رہا ہے, آپ تعلیم کے حلقے میں چلیں. ابو ہریرہ رضی اللہ تعالیٰ عنہ مدینے کے بازار میں تعلیمی گشت کر رہے تھے اور کہہ رہے تھے کہ اے بازار والو, تم کس نے اتنا عاجز کر دیا ہے؟ انہوں نے اس کا انتظار نہیں کیا کہ بازار بند ہو جائیں تو پھر یہ گشت کریں, نہیں, بازار کھلے ہوئے تھے اور کھلے بازار میں ہی بازار والوں کو دعوت دی کہ مسجد میں تعلیم کا حلقہ ہو رہا ہے, اللہ کے نبی صلی اللہ علیہ وسلم کی میراث تقسیم کی جا رہی ہے, تم لوگ کیوں نہیں اپنے جا کے حصہ لے لیتے اللہ کے نبی کی میراث میں سے؟ حضرت ابو ہریرہ رضی اللہ تعالیٰ عنہ بازار میں ہی رہے کہ یہ لوگ واپس آئیں گے, وہاں میراث نہ دیکھ کر, مال نہ دیکھ کر یہ لوگ واپس آئے. ابو ہریرہ رضی اللہ عنہ کو دوبارہ بھیجا کہ اللہ کے نبی کی میراث یہی تعلیم کے حلقے ہیں. اس لیے میرے بزرگوں دوستو عزیزو, یہ ایک حقیقت ہے کہ ہم گشتوں کے ذریعے لوگوں کو اپنے مقام پر ہوں یا باہر ہوں, اللہ کے راستے میں نکلے ہوئے ہوں, تعلیم کے حلقوں میں لوگوں کو نقد جوڑنے کی کوشش کریں, کہ مسجد میں عمل جاری ہے, آپ اس میں تشریف لے چلیں. جو رغبت سے شوق سے آ جائے ٹھیک ہے, جو آئینے سے عذر کرے اس کو بتا دو کہ آپ اس سے پھر وقت لے لو کہ آپ مسجد کو کون سا وقت دے سکتے ہیں. ہماری مسجد کی آبادی میں یہی ترتیب ہے کہ ہر ایمان والے کو تو پہلے کوشش کرو مسجد میں لانے کی, اگر وہاں سے عذر کرے تو وہاں اس سے پوری بات کرنے کے بعد اس سے فارغ وقت مسجد کے لیے لے لو. ہر سمجھتے تھے کہ جب یہ فارغ وقت مسجد کو, اب یہ فارغ وقت مسجد کو دے گا اور کام کو سمجھے گا تو مشغولی کا وقت بھی فارغ کرے گا اس کام کے لیے. اس لیے ہمیں صحابہ کی طرح محنت کر رہا ہوں کہ تعلیم کے ساتھ صحابہ یہ گشت نہیں کرتے تھے کہ سارے محدثین کے امام ہوئے رضی اللہ تعالیٰ وہ بازار میں لوگوں کو تعلیم کے لیے نقل اٹھا کر مسجد میں بھیج رہے. اس طرح میں نے عرض کیا کہ دونوں کتابوں سے تعلیم کا اہتمام کریں, ایک تو علم ہے فضائل کا, ایک علم ہے مسائل کا. مسائل کا علم علماء کی صحبت سے, علماء کی مجلسوں سے, علمی مجالس میں شرکت کرنے سے, علماء کی زیارت سے. ہر سمجھتے تھے علماء کی زیارت کو عبادت یقین کرو. اور اس کے لیے ساتھ ضروری ہے ایک بات کہ اپنی اپنی مسجدوں میں اپنے بچوں کے لیے اور بچوں کے لیے کیا آپ سے بڑوں کی بھی ضرورت ہے کہ قرآنی مکاتب کا اہتمام کریں کہ بھائی ہماری مسجد میں امام صاحب ہیں, کہ امام صاحب آپ نماز پڑھاتے ہیں پانچ وقت کی, مسجد کے ساتھ حجر آپ کو ملا ہوا ہے, میں یہاں چوبیس گھنٹے آپ کا رہنا ہے, ہمارے بچے صبح اسکول سے پڑھ کر آتے ہیں, آپ انہیں شام کو قرآن کی تعلیم دے دیا کریں, قرآن پڑھا دیا کریں. صبح سے شام تک مسجد میں قرآن کا حلقہ چل رہا ہے, جو بچے صبح کو فارغ ہیں وہ قرآن پڑھنے کے لیے آ گئے, جو صبح دنیاوی فنون حاصل, علم تو میں نہیں کہتا دنیاوی علم نہیں ہے, دنیاوی فنون حاصل کرنے کے لیے گئے ہیں صبح کو, وہ شام کو آ کر قرآن سیکھ لیا کریں. اس طرح ہم اپنی مسجدوں کے اندر اپنے بچوں کی قرآنی تعلیم کا مکتب ضرور قائم کریں, یہ انتہائی ضروری عمل ہے. طرح ہماری ہر مسجد میں قرآنی مکاتب ہوں, اور ہم گشتوں کے ذریعے بھی بچوں کے والدین کو اور اس گھر کے مرد کو متوجہ کریں کہ آپ نے بچوں کو قرآن سیکھنے کے لیے مسجد میں بھیج دیا کریں. اس لیے کہ قرآن کا حکم ہے وہ انفسکم واہلیکم نارا, کہ اپنے آپ کو اور اپنے گھر والوں کو جہنم کی آگ سے بچاؤ دین سکھلا کر, یہی تفسیر کی ہے, یہی تفسیر ہے اس کی. وہ انفسکم واہلیکم نارا, کہ اپنے آپ کو اور اپنے گھر والوں کو دین سکھلاؤ. ہماری یہ بھی ذمہ داری ہے کہ اپنی مسجد کے اندر قرآن کا حلقہ قائم کر کے بچوں کی قرآنی یا قرآن کی تعلیم کا اہتمام کیا جائے. تو میرا محترم دوست بزرگ ہو, ہمیں جو یہ راستہ مجھے ہمارا جیتے تھی ہمارا تعلیم میں حلقہ کرو, تو یہ تعلیم بولے یہ تعلیم میں حلقہ ذرا ادیش ہلو جی اللہ تعالیٰ وعدر اوپر یقین حاصل کرا, اللہ تعالیٰ وعدر اوپر یقین ہمارے ہوئے جائے. یہ تعلیم ادیش یہ نا جی عملের শখ পয়দা হয়ে যাবে, আমল করার শখ পয়দা হয়ে যাবে. তালিমের উদ্দেশ্য হল যে ভাই এই তালিমের দ্বারা আল্লাহ তাআলার ওয়াদা রূপে ইয়াকিন পয়দা হয়ে যায়. ফজাইল কাকে বলে? ফজাইলের তালিম আমরা বলি যে তবলিগের মধ্যে ফজাইলের তালিম হয়, তো ফজাইল মানে কি? তো ফজাইল মানে হল আল্লাহ তাআলার ওয়াদা. আল্লাহ তাআলা আমলের সঙ্গে ওয়াদা করছেন, দুনিয়ার কোন জিনিসের সঙ্গে, দুনিয়ার কোন টাকা পয়সার সঙ্গে, চাকরি বাকরির সঙ্গে, দুনিয়ার কোন জায়গা জমিনের সঙ্গে, দুনিয়ার কোন জিনিসের সঙ্গে আল্লাহ পাকের ওয়াদা নাই. আল্লাহ পাকের সমস্ত ওয়াদাই হল আমলের সঙ্গে, যে আমল রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ পাকের তরফ থেকে তার বান্দাদের জন্য নিয়ে আসেন, সেই আমলের সঙ্গে আল্লাহ তাআলার ওয়াদার সম্পর্ক. তো কাজী আল্লাহ তাআলার ওয়াদার কথা শুনি যে কোন আমলের দ্বারা আল্লাহ তাআলা কি ওয়াদা করতেছেন, কোন আমলের উপরে আল্লাহ তাআলা কি ওয়াদা করতেছেন, তো এটাকে শুনবার জন্য তালিমের হালকা কায়েম করা, ফজাইল আমলের তালিমের হালকা, যে ওই হালকার মধ্যে আমাদের উদ্দেশ্য হলো যে ভাই আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইয়াকিন পয়দা হয়ে যায়, এবং আমলের দ্বারা যে সমস্যার সমাধান হয়ে যায় এইটার ইয়াকিন পয়দা করা. আর তো দুনিয়ার জিনিসের দ্বারা, টাকা পয়সার দ্বারা, দুনিয়ার আসবাবের দ্বারা, আমাদের সমস্যার সমাধান হবে এইটার যকীন আজ আমাদের দিলের ভিতরে আছে। এর পরিবর্তে এটার মোকাবেলায় আমাদেরকে এই কথার যকীন দিলের মধ্যে পয়দা করতে হবে যে না, দুনিয়ার কোন জিনিসের দ্বারা আমাদের সমস্যার সমাধান হবে না, কারণ দুনিয়ার কোন জিনিসের সঙ্গে আল্লাহ পাকের কোনো ওয়াদা নাই। আল্লাহ তাআলার সমস্ত ওয়াদা হল আমলের সঙ্গে। তো কাজেই আল্লাহ তাআলা কোন আমলের উপরে কি ওয়াদা করছেন ওইটার যকীন শুনতে শুনতে বারবার শোনার দ্বারা ওইটার যকীনকে দিলের মধ্যে পয়দা করা, তালিমের হালকা এই জন্যই কায়েম করা কে যাতে আমাদের দিলের ভিতরে আল্লাহ পাকের ওয়াদার যকীন পয়দা হয়ে যায়। এবং আল্লাহ তাআলার ওয়াদার যকীন যখন পয়দা হবে তখন এই ওয়াদাকে পাওয়ার জন্য যে আমল বাতাইছে সেই আমলের উপরে সে আমলের জন্য শওক করবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই ফজাইলের তালিম বলে যে হুজুরের মসজিদের মধ্যে হইত, পার্থক্য হইল এইটুকু যে সেখানে সরাসরি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আর সাহাবারা শুনতেছেন। আর আমাদের জমানায় বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়াতে নাই, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়তেছি আর এটা একজনে পড়তেছে দশজনে শুনতেছে, শুধু এইটুকুই পার্থক্য যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় হুজুর স্বয়ং বয়ান করতেছেন আর এমানে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস গুলা তালিমের হালকাতে পড়তেছি, হুজুর আমাদের মজলিসের মধ্যে স্বয়ং বলতেছেন না, এটুকুই শুধু পার্থক্য। তা না হইলে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়ও হুজুরের মসজিদও এই ফজাইলের তালিমই বলতে হবে এটাকে, যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি যে বয়ান করতেছেন আমলের ফজিলত বয়ান করতেছেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ওই সমস্ত মজলিসের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসূলের কথার উপরে এইরকম তাদের যকীন পয়দা হইত, এরকম যকীন যে উনি একটা ঘটনা শুনাই দিয়েছেন ওই যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক জমানা আসবে কে যে জমানায় যে এরকম এক শহর জয় করবে, মুসলমানরা ইরা শহর জয় করবে এবং সেখানে এক মহিলা বড় সুন্দরী মহিলা এবং বড় সর্দারের মহিলা মেয়ে এবং বড় সে এরকম মালদার হবে আর সে একটা কালো চাদর পরে পরিহিত অবস্থায় একটা সাদা খচ্চরে সবার হয়ে সে বের হয়ে আসবে শহর থেকে। তো বলে যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেই একজন সাহাবি যিনি নতুন হিজরত করে আসছেন নতুন মুসলমান হয়েছেন কোন অনেক পুরানা নয় যে অনেকদিন অনেকদিনের পুরানা হওয়ার কারণে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতেই এরকম বিশ্বাস করে ফেলছেন এরকম ইয়াকিন করে ফেলছেন। বলে না উনি একজন নতুন সাহাবি, বলে যে উনি সঙ্গে সঙ্গে তাকদীরের ভিতরে এরকম ইয়াকিন পয়দা হয়েছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তিনি বলতেছেন ইয়া রসূলুল্লাহ ওই মহিলা আমাকে দান করে দেন, ওই মহিলাকে আমাকে দান করে দেন। মানে এই কথা প্রশ্ন করতেছেন না কবে হবে কোন জমানায় হবে, বলে যে এটা উনি বলেন যে এটা হয়তোবা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের জমানায় এই ঘটনা ঘটছে, অথচ এই ঘটনার কথা বলতেছেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ জমানায়। হযরত আলী হযরত আবু বকরের জমানা পার হয়েছে, হযরত উমরের জমানা গেছে, তারপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের জমানা আসছে। তো কত পরে এই ঘটনা ঘটবে, এই ঘটনা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শুনাই দিয়েছেন। তো একজন নতুন সাহাবি তিনি এই কথাকে এরকম বিশ্বাস আর এরকম ইয়াকিন করতেছেন, তিনি এই কথার কোনো সন্দেহ করতেছেন না অথবা চিন্তা করতেছেন না যে কতদিন পরে হবে হবে কি হবে না, এরকম কি সত্যি হবে কি না, এরকম কোনো সন্দেহ নাই। বলে যে সব দিলের ভিতরে এরকম ইয়াকিন পয়দা হয়েছে যে এটা হবেই হবে, যখন আল্লাহর রসূল বলছে তো অবশ্যই এটা ঘটবে, তো অবশ্যই ঘটবে। এই জন্যই উনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সময়ই দরখাস্ত করতেছেন, বলে ইয়া রসূলুল্লাহ এটা তো অবশ্যই হবে আপনি যেটা বলছেন, কাজেই আপনি ওই মহিলা আমাকে দান করেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলছে ঠিক আছে ওই মহিলা তোমাকে দান করা হবে, তোমাকে দান করলাম। তো মেরে মহতরম দোস্তরা বুঝবো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার কথাকে এরকম আর আল্লাহ পাকের ওয়াদার উপরে এইরকম তাদের ইয়াকিন হইতেছে। অপরদিকে মুনাফিক বলে তাদের দিনের ভিতরে সন্দেহ, তাদের দিনের ভিতরে কোন ইয়াকিন নাই, বলে যে যখন তারা এই কথা এই সমস্ত কথা শুনে তো তারা আস্তে আস্তে বলে যে সরে পড়ে কেটে পড়ে, বলে এই সমস্ত কথার কোনো বাস্তবতা তাদের দিলের মধ্যে জমে না, তারা মনে করে এগুলি সব ভুয়া কথা, এগুলি সব মিথ্যা কথা, তাদের দিলের ভিতরে এরকম কথা এরকম হইতেছে। আর অপরদিকে সাহাবাদের দিলের ভিতরে বলে যে এই সমস্ত তালিমের হালকার দ্বারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার উপরে এইরকম যকিন পয়দা হইতেছে তাদের। তো যখন যকিন পয়দা হয়ে যায় একটা মানুষের, সে ওই কাজটাকে করতে তৈরি, সে ওই জিনিসটাকে হাসিল করতে, ওই জিনিসটাকে লাভ করার জন্য মেহনত করতে তৈর হয়ে যায়। এই জন্যই মেরে মহতরম দোস্তা বুজুর্গ, তালিমের হালকায় আল্লাহ এবং আল্লাহ রসুলের ওনার উপরে হীন হাসিল করা, এইটা উদ্দেশ্য ওই তালিমের হালকার মধ্যে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে এমনিভাবে এই তালিমের হালকার দ্বারা, এই তালিমের হালকায় যখন আমরা মসজিদের মধ্যে তালিমের হালকা করব, তো ওই সময় আমরা তালিমের গাছও করব বাইরে, বাইরে আমরা তালিমের জন্য গাছ করব। বাইরে মানুষ দুনিয়ার কাজ কর্মে ব্যস্ত, দুনিয়ার জিনিস নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ে আছে, তাদেরকে তাদের ওই ব্যস্ততা থেকে, তাদের দুনিয়ার কাজ থেকে, সেখান থেকে তাদেরকে বুঝায় শোনায় তাদেরকে ইমানের হালকায় এবং তাদেরকে তালিমের হালকায় নিয়ে আসবো যে এইখানে বসার দ্বারা সে কত লাভবান হবে। এবং ওই দুনিয়ার কোন জিনিস যেটার মধ্যে সে মশগুল আছে, ব্যস্ত আছে দুনিয়ার কাজে, দুনিয়ার জিনিসের মধ্যে ব্যস্ত আছে, ওইটার সঙ্গে তো আল্লাহ তাআলার কোন ওয়াদা নাই। অথচ এখানে আল্লাহ তাআলার ওয়াদার কথা বলা হয়েছে, তো তাকে তার দুনিয়ার ব্যস্ততা থেকে, দুনিয়ার কাজকর্ম থেকে এবং দুনিয়ার জিনিসের মধ্যে থেকে ছুটে তাকে এখানে নিয়ে আসবো। বলে যে এই কথাটা ভুল কথা, অনেকে এই কথা বলে থাকে, বলে ভাই এই কাজ এই লোক ব্যস্ত আছে, এই লোককে কিছু বলো না। বলে না না এটা নয়, বলে সে তো যেটার মধ্যে ব্যস্ত আছে এইটা তো তার জন্য কোনো লাভজনক নয়, এর চেয়ে লাভজনক তো হল মসজিদে, মসজিদে তালিমের হালকা যদি সে বসে তো এখন যে ব্যস্ততার মধ্যে আছে তার চেয়ে বেশি লাভবান হবে। কাজেই তাকেও কোশিশ করতে হবে যে সে তার এই দুনিয়ার ব্যস্ততাকে ছাড়ে এবং দুনিয়ার কাজকে ছেড়ে সে তালিমের হালকায় আসে, মসজিদের মধ্যে তালিমের হালকাতে বসে। এই জন্য প্রত্যেককে গাস্ত করতে হবে এবং প্রত্যেককে মসজিদের বাইরে থেকে এভাবে বুঝে তাদেরকে মসজিদের মধ্যে তালিমের হালকার মধ্যে আনতে হবে। বলে এই কাজ যে শুধু এই জমানায় আমরা তবলিগওয়ালারা করতেছি তা নয়, বলে যে এই কাজ তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলার মাইন্ডের জমানায় তারা এই কাজ করতেন। বলে যে সমস্ত সাহাবাদের মধ্যে সবচেয়ে যিনি বড় মুহাদ্দিস, সবচেয়ে বেশি হাদিস যিনি রিওয়ায়াত করতেছেন এবং সমস্ত মুহাদ্দিসদের যে সবারই সর্দার এবং সবারই যে মাথার মণি এবং সবার উপরে সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত করতে পারে সাহাবী, তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের যে যত কিতাব আছে সব জায়গার মধ্যে হযরত আবু হুরায়রা থেকে সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত হয়েছে। তো এই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের বাইরে তালিমের সময় তালিমের গাস্ত করতেছেন, মসজিদের বাইরে তালিমের গাস্ত করতেছেন। উনি বাজারে যেতেন, বাজারে যে লোকদেরকে বলতেছেন আরে তোমাদেরকে কি জিনিস এরকম অক্ষম বানাইলো, অপারগ বানাইলো, যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ বন্টন হইতেছে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পত্তি বন্টন হইতেছে মসজিদে, আর তোমরা এখানে বসে আছো, তো তোমাদেরকে কি জিনিস এরকম অপারগ বানাইলো যে তোমরা মসজিদে যায় আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পত্তির অংশ নেও না, তোমরা মিরাজের অংশ তোমরা নেও না। তো সব লোক ধরে মসজিদে বাজার থেকে বলে যে উনি এই কথা চিন্তা করেন, আরে এরা বাজারে ব্যস্ত আছে, আচ্ছা এদের বাজারের কায় কারবার শেষ হোক, তাদের বেচা কিনা শেষ হয়ে যায়, তারপরে তাদেরকে মসজিদে যাওয়ার জন্য বলবো না, তার বাজার খুব গরম, বাজারে খুব বেচা কিনা হয়েছে। এরকম সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে ওই আওয়াজ লাগাইতেছেন, আরে তোমরা কেন এত অপারগ হইলা, কেন এত অক্ষম হইলা যে মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পত্তি বণ্টন হইতেছে আর তোমরা সেই সম্পত্তির অংশ নেওয়ার জন্য যাও না, তোমরা বাজারে বসে রইছ। বলে এই কথা শুনে সবাই বাজারের মধ্যে বেচা কিনা সব জিনিসপত্র সব দোকান সব রেখা তারা সব মসজিদের দিকে দৌড়াইতে শুরু করবে। তো মনে করলো যারা রসুল্লাহ সে সময় সম্পত্তি বন্টন হইতেছে এটা দিকে আমি অংশ নিব না, তো সব পুরা বাজার মসজিদের দিকে দৌড়বে। তো তারা মসজিদে যায় দেখতেছে সেখানে তালিমের হালকা হইতেছে, সেখানে আলিমের হালকা হইতেছে। তো তারা আবার ফিরে আসছে, এসে বলতেছে আবু হুরায়রা আপনি বললেন মসজিদে রসুল্লাহ সে সময় সম্পত্তি বন্টন হইতেছে, আমরা তো সেখানে কোন সম্পত্তি বন্টন হইতে দেখলাম না, আমরা তো দেখলাম সেখানে তালিম হইতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন আরে এই তালিমের হালকায় যে এলমের কথা আলোচনা হইতেছে তো এটাই তো রসুল্লাহ সে সময় সম্পত্তি, রসুল্লাহ সে সময় তো এই সম্পত্তি উম্মতকে দিয়ে গেছেন। তো মেরে মহতরম দোস্তা বুঝুর্গ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মতো এত মুহাদ্দিস সাহাবাদের মধ্যে মুহাদ্দিস, যত মহাদিস পরবর্তী মহাদিসিনে কেরাম পরবর্তীতে আসছেন তাদের সবাই সবার চেয়ে বড় সাহাবি কোন হাদিস যিনি রয়েন বর্ণনা করতেছেন তিনি সবার চেয়ে বড়, সবার চেয়ে উঁচা। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মতন এরকম এক মহাদিস সাহাবাদের মধ্যে তিনি তালিমি কাজ করতেছেন, মসজিদে তালিম চলতেছে আর মসজিদের বাইরে লোকদেরকে বুঝায় শুনায় মসজিদে পাঠাইতেছে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুঝবো এটা কোন নতুন জিনিস নয় যে মসজিদে তালিম হবে আর আমরা মসজিদের বাইরে তালিমের গাস্ত করব, বরং এটা তো সাহাবাদের জমানা থেকে এরকম কে আসছে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই কাজ করতেন। কাজেই আমরা মসজিদের বাইরে যখন মসজিদে তালিমের হালকা কায়েম করব সঙ্গে সঙ্গে মসজিদের বাইরে এই তালিমের জন্য আমরা গাস্ত করব এবং লোকদেরকে আপন আপন ব্যস্ততা থেকে উঠাইয়া তাদেরকে দুনিয়ার কাজে তারা ব্যস্ত হয়ে আছে, দুনিয়ার জিনিসের মধ্যে তারা ব্যস্ত হয়ে আছে, তো এখান থেকে তাদেরকে উঠাইয়া আমরা মসজিদের মধ্যে নিয়ে আসব। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ এক তো হলো তালিমের হালকা মসজিদের মধ্যে ফজাইলের তালিম আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইয়াকিন হাসিল করার জন্য, আর এই তালিমের হালকার জন্য আমরা দুজন দুজন করে মসজিদের বাইরে গেলাম এবং মসজিদের বাইরে যে যেখানে আছে চাই সে ব্যস্ত থাকুক চাই সে অবসর থাকুক, আমরা মনে করি যে অবসর লোকদেরকে ধরে ধরে মসজিদে নিয়ে যাই তাদেরকে তালিমের হালকায় বলি বসাই। উনি বলতেছেন এই কথা যে না যে দুনিয়ার কাজে ব্যস্ত আছে তাকে মনে করতেছি ব্যস্ত, আরে সে তো বড় লোকসানের মধ্যে আছে, সে তার এই ব্যস্ততা থেকে তাকে উঠে নিয়ে আমরা মসজিদের তালিমের হালকায় বসাই। দুনিয়ার কোন দুনিয়ার কাজের ব্যস্ততা যেন আমাদের কাছে গুরুত্ব না পায়, দুনিয়ার কাজের ব্যস্ততা এটা কোনো গুরুত্বপূর্ণ জিনিস নয়। মেরে মহাতারাম দোস্তা বুঝব একটা হলো তালিমের হালকা কায়েম করা, মসজিদকে আবাদ করা, আর মেরে মহাতারাম দোস্তা উনি একথাও বলছেন এই কথা যে আমাদের এই তালিম কোনো প্রোগ্রাম নয় যে দিনের বেলা একটা প্রোগ্রাম হবে অমুক সময় হবে তা আপনি অমুক সময় আসেন, কারণ আমরা তালিমের কাজটা করতে গেলে অনেক সময় কোনো লোক ওজোর করবে সত্যি তার কোন ওজোর আছে এখন সে যাইতে পারতেছে না, তো আমরা তাকে কথা না বলি যে অমুক সময় তালিম হবে তো ওই সময় আপনি আসবেন, বরং এইটা বলি যে আপনি কখন আসতে পারেন, আপনি আপনার ফুরসত বলেন, আপনার এই আপনার এই ওজোর কখন শেষ হবে, আপনি কখন মসজিদে আসতে পারেন, এটা কি অর্থ মানে আপনি যখনই মসজিদে আসবেন যখন আপনার সুবিধা মতো আপনি মসজিদে আসবেন তালিমের হালকা পাবেন। তো কাজে আমাদেরকে মসজিদে তালিমের হালকা মানে প্রোগ্রাম হিসাবে দিনে একবার এরকম নয়, বরং বাইরে যে আমি গাস্ত করলাম সেই হিসাবে আমাকে তালিমের হালকা কায়েম করতে হবে। একজন বলে যে ভাই আমি তো জি জোহরের পরে সময় দিতে হবে, আমরা তো রোজারা ঠিক করছি যে ফজরের পরে তালিম করব, জোহরের পরে তো কেউ মসজিদে থাকবে না, অথচ গাস্তের মধ্যে যখন গেছি তো সে বলে আমি তো এখন এমন ব্যস্ত আছি আমি তো এখন যেতে পারতেছি না, তা আমি তো জোহরের সময় জোহরের পরে কিছু সময় দিতে পারি, তো তখন আমাদেরকে জোহরের ভাবে আবার তালিমের হালকা জমাইতে হবে, কারণ সে জোহরের পরে আসবে এবং জোহরের পরে আসার কথা সে বলতেছে, তো কাজে ওই সময় আমাদেরকে তালিমের হালকা করতে হবে যাতে সে জোহরের পরে তালিমের হালকায় বসতে পারে। এই জন্য মেরে মহাতারাম দোস্তা বুঝবো একটা হলো যে ভাই তালিম, আরেক হলো তালিমের গাছ, একটা হল ফাজাইলের তালিম সঙ্গে সঙ্গে মাসাইলের তালিম, ভাই ওলামায়ে কেরামের কাছ থেকে মাসলা মাসাইল শিখা এবং তাদের কাছ থেকে মাসলা মাসায়েল হাসিল করা, ওলামায়ে কেরামের সঙ্গে মোলাকাত এবং সাক্ষাৎ করা। মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ এর কথা বলতেন যে ওলামাদের জিয়ারতকে ইবাদত মনে করো, ইবাদত মনে করো, ওলামাদের জিয়ারতকে ইবাদত মনে করো। তো ওলামাদের জিয়ারত ইবাদত, তো কাজেই আমি ওলামাদের জিয়ারতে যাব, আমার মাসলা মাসায়েল মাসলা মাসায়েল ইলম আমাকে হাসিল করতে হবে, তো ওলামায়ে কেরামের মজলিসে আমাকে যেতে হবে এবং ওনাদের কাছ থেকে মাসলা মাসায়েল শিখতে হবে। তো একদিকে ফাজাইল তালিম মসজিদের মধ্যে হইল, আরেকদিকে মাসলা মাসায়েল ওলামায়ে কেরামের সঙ্গে সাক্ষাৎ করে মোলাকাত করে আমরা সেখান থেকে মাসলা মাসায়েল ইলমকে হাসিল করলাম। উনি বলেন একটা কথা যে ভাই, যে এর সাথে সাথে এই জিনিসটাও গুরুত্ব সহকারে আমরা নেই, যে আমাদের যে তালিম হবে এই তালিমের মধ্যে একটু ফাজাইলের কিতাব আমরা তালিম করব এবং এর সঙ্গে সঙ্গে মুনতাখাব হাদিস মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি যে কিতাবকে লিখছেন জমা করেছেন, এই কিতাবের তালিমও আমরা এই ফাজাইলের তালিমের সঙ্গে সঙ্গে করব। আগেও আপনারা জানেন, আগে থেকে আমরা আপনারা করতেছেন, একদিন এই কিতাব থেকে করলে একদিন ওই কিতাব থেকে করি, এভাবে আমরা মুনতাখাব হাদিসের তালিমও আমরা মসজিদের মধ্যে করব। আবার যে ভাই মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি এই কাজের ব্যাপারে, এই কাজের মিল যাতে সাহাবাদের সঙ্গে থাকে, সাহাবাদের মেজাজের উপরে এই কাজ আমাদের চলে, এরকম না যে যার যা মনে চাইল সে একটা করলো, মনের মধ্যে একরকম মনে হইল যে এরকম করলে ভালো হবে তো সে ওরকম করতে শুরু করে দিল, না, আমাদের এই কাজের সম্পূর্ণ সামঞ্জস্যতা আর সম্পূর্ণ মিল সাহাবাদের সঙ্গে হবে। তো কাজী সাহাবারা এই কাজকে কিভাবে করছেন, সাহাবাদের জীবনী আমাদের সামনে থাকতে হবে, সাহাবাদের অবস্থা আমাদের সামনে থাকতে হবে, এই জন্য হায়াতু সাহাবা লিখছে। হায়াতু সাহাবার মধ্যে এই দাওয়াতের কাজের লাইনে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা কি উসুল এবং কি জিনিসের পাবন্দি করছেন এবং কি আমালের পাবন্দি করছেন, এই সব জিনিসগুলা হায়াতু সাহাবার মধ্যে মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি জমা করে দিচ্ছেন। এই জন্য উনি বলতেছেন যে কোনো সবগুজারির জায়গায়, যেখানে সবগুজারি হয় সেখানে রাত্রে এসা বাদে সাল লাগানেওয়ালা ওলামায়ে কেরামের মধ্যে থেকে যিনি এই কিতাব এই হায়াতু সাহাবা পড়ার যোগ্যতা রাখেন এরকম একজনকে দিয়া হায়াতু সাহাবা শোনা এবং হায়াতু সাহাবা থেকে সাহাবাদের জীবনী শোনা এবং এমনি ভাবে ইনফিরাদি ভাবেও হায়াতু সাহাবাকে পড়া, যাতে সাহাবাদের জিন্দগি থেকে সাহাবাদের জিন্দগির সঙ্গে আমাদের এই কাজের মিল হয়ে যায়, আমাদের মেজাজ সাহাবাদের মেজাজের সঙ্গে মিল হয়ে যায়, আমাদের দিলের জজবা সাহাবাদের জজবার মতো হয়ে যায়। মেরে মহতরম দোস্ত বুজুর্গ এই জন্য বলেন যে ভাই এই দুই কিতাব, একটা হলো মুনতাখাব হাদিস, বলে যে এটার মধ্যে হুজুর ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে যে এই যে ছয় নম্বর আমরা যেটা আমরা ছয় নম্বর বলে থাকি, বলে এটা কোনো এরকম জিনিস না যে ভাই ছয়টা যে ছয়টা নম্বর, বরং এটা তো এগুলি সবই কোরআন ও হাদিস থেকে দেওয়া। তো কাজী মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি ইমান, ইমানকে ইমান কাকে বলে, ইমানের কি, ইমান কি জিনিস, বলে এটা তো কোরআন হাদিস থেকে বুঝতে হবে। তো কাজী ওইখানে তিনি ইমান সম্পর্কিত কোরআন হাদিসের সমস্ত জিনিসকে জমা করে দিচ্ছেন। এমনি ভাবে নামাজ, বলে নামাজ কোন নামাজ কি, বলে নামাজ নামাজের হাকিকত এবং নামাজ কিরকম পড়তে হবে, নামাজ কিরকম গুরুত্ব রাখে, বলে এইসব জিনিস কোরআন হাদিস থেকে ওইখানে তিনি জমা করে দিচ্ছেন। কাজেই মেরে মহতরম দোস্তা বুজুর্গ এই যে প্রত্যেকটা নম্বর ছয়টা নম্বর, এটা কোনো বানানো জিনিস নয়, এটা কোনো এরকম ভাবে দেমাগ থেকে বাইরে হওয়া জিনিস নয়, এগুলি সবই কোরআন ও হাদিস থেকে নেওয়া। তো কাজী কোরআন হাদিসের আলোকে আমাকে এই ছয় নম্বর বুঝতে হবে এবং এই ছয় নম্বরকে নিজের ভিতরে আনতে হবে, এই ছয় নম্বরের দাওয়াত দিতে হবে, কোরআন ও হাদিসের আলোকে আমাকে দিতে হবে। এই জন্য এই দুই কিতাব, একটা হায়াতু সাহাবা, এটাকেও আমরা ইনফ্রাদি ভাবে পড়ার ইহতেমাম করি এবং এমনি ভাবে সবগুজারির জায়গায় ইজতেমাই ভাবে পড়ার ইহতেমাম করি, আর মুনতাখাব হাদিসকে আমরা আমাদের তালিমের মধ্যে সামিল করি। ফাজাইলে আমাদের যেরকম তালিম হবে সঙ্গে সঙ্গে মুনতাখাব হাদিসেরও তালিম হবে। তুমি মহতরম দোস্ত বুঝব, একটা হলো যে তালিমের এই বিষয়ে ফজাইল তালিম, মসাইল তালিম এবং তালিমি গাছ, তালিম চলাকালীন মসজিদের বাহিরে মানুষকে, ব্যস্ত মানুষদেরকে, দুনিয়ার কাছে ব্যস্ত মানুষকে সেখান থেকে উঠাইয়া তালিমের হালকার মধ্যে নিয়ে আসা। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আর এই মাসায়েলে তালিম আমাদেরকে করা, আর এমনি ভাবে মুনতাখাব হাদিস আর হায়াতুস সাহাবা এই সবগুলার ইহতেমাম করা। আর এই কথা মনে রাখা যে এই ফজাইলের তালিমের দ্বারা আমাদের উদ্দেশ্য হল যে আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইয়াকিন হাসিল হয়ে যায় যে আল্লাহ তাআলা যে ওয়াদা করছেন সে ওয়াদা হক এবং সে ওয়াদা সত্য, আল্লাহ তাআলা তার ওয়াদাকে পুরা করবেন এবং আল্লাহ তাআলা কোন আমলের সঙ্গে কি ওয়াদা করছেন সেই আমলের সব আমাদের দিলের মধ্যে পয়দা হয়ে যায়। আরেকটা জিনিস উনি বলছেন এই কথা যে ভাই এই তালিমের সঙ্গে সঙ্গে এদের মধ্যে আরেকটা জিনিস আমাদেরকে কোথাও, আমাদের বাচ্চারা আছে, আমাদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া, বাচ্চা অবস্থা থেকে সে প্রথম কোরআন শিখে। এর জন্য আমাদের দেশে তো একটা প্রচলন আছেই যে মসজিদের সঙ্গে মক্তব আছে, মক্তবের মধ্যে বাচ্চারা কোরআন পড়ে। তো যে সমস্ত মসজিদে মক্তবের কোন এরকম ভাবে নিয়ম মক্তব নাই সেখানে মক্তব বানানো এবং মক্তব কায়েম করা যাতে আমাদের বাচ্চারা কোরআন শিখে। আজ দুনিয়াতে মানুষ দুনিয়ার বিদ্যা শিখে, দুনিয়ার বিভিন্ন যে ফুনুন শিখে, এদের জন্য বাচ্চাদেরকে সকালবেলায় দুনিয়ার বিদ্যা শিক্ষা দিবার জন্য ব্যস্ত করে ফেলে। তো যারা সকালবেলায় দুনিয়ার শিক্ষায় ব্যস্ত হয়ে রয়েছে তাদের বিকালে ফুরসত আছে, তো তাদের জন্য বিকালে এরকম মক্তবের ব্যবস্থা আমরা করতে পারি। এমনিভাবে যারা বিকালে ব্যস্ত আছে, সকালে খালি আছে, পারে অবসর আছে, তো তার জন্য সকালবেলায় মক্তবের ব্যবস্থা করতে পারি। ভাই মসজিদে ইমাম সাহেব আছেন, মসজিদে মুয়াজ্জিন সাহেব আছেন, ওনারা মসজিদের সঙ্গেই থাকেন, মসজিদে হয়তোবা মসজিদের কাছেই তারা থাকেন, তারা ওই কাজের জন্যই তারা ফারেক এবং অবসর হয়ে থাকেন, তারা মসজিদের ইন্তজামের মধ্যে ব্যস্ত থাকেন। তোমার যে ওনাদের মধ্যে থেকেও তৈরি করতে পারি, অথবা যে কোনো ভাবে হোক মসজিদের সঙ্গে আমরা এরকম ভাবে আমাদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য মক্তবের ব্যবস্থা আমরা করতে পারি। এইভাবে যে কোনো মসজিদ যেখানে আছে মসজিদের সঙ্গে কোরআনি মক্তব কায়েম করার জন্য আমরা চেষ্টা করি। এক বড়ি সিফত হে সিফত জিকির, আল্লাহ কে ধ্যান সে সুবহ শাম আল্লাহ কা জিকির করনা, আসলে জিকির আল্লাহ কা ধ্যান হে, এসা মানতে থে জিকির বাওয়াজু কিয়া করো ওর তনহাই মে কিয়া করো, আল্লাহ কে গায়ে সে কট কর আল্লাহ কো ইয়াদ করনা চাহিয়ে, মানে এসা ফরমাতে থে আল্লাহ কে ধ্যান কে বগৈর জিকির করনা সুস্তি পেদা করতা হে, হামারা জিকির আন্দর কি গফলত কো তোড়নে কে লিয়ে হে, ইসলিয়ে আল্লাহ কে জিকির কা খুব এহতমাম করো, ইসমে সবসে আফজল আমল আফজল জিকির ও কুরআন কি তিলাওয়াত হে, কুরআন কি তিলাওয়াত মে বড়ি গফলত হে বড়ি সুস্তি হে। ইমাম রাজি আল্লাহ ফরমায়া করতে থে কি আগর তুমারে দিল পাক হো দে তো কুরআন কি তিলাওয়াত সে তুমারা দিল না ভরতা, তুমারা পেট না ভরতা, আগর তুমারে দিল পাক হো দে তো কুরআন কি তিলাওয়াত সে তুমারা পেট না ভরতা। মেরে দোস্ত আজিজো, হম কুরআন কি তিলাওয়াত কা এহতমাম করেন, ইয়ে আল্লাহ কি জাত সে নিকলা হুয়া কালাম হে, ইস কালাম কো সারে আজকার ওর সারে কলিমাত পর ইস তরহ ফৌকিয়ত হে জিস তরহ আল্লাহ কি জাত কো সারি মখলুক পর ফৌকিয়ত হে, জিস তরহ আল্লাহ কি জাত কো সারি মখলুক পর ফৌকিয়ত হে, ইস তরহ আল্লাহ কে কালাম কো তমাম কালাম পর ফৌকিয়ত হে। ইসলিয়ে বহুত এহতমাম করেন, কুরআন কি তিলাওয়াত কা সবসে বেহতরিন ওয়াক্ত হে সুবহ সাজদ সে পেহলে। মুহাজির আসা ফরমাতে থে কি মেনে সারে ওরাদ ওয়াজায়েব করকে দেখে, লেকিন ইতনা তেজ রফতারি সে আল্লাহ কা কুরব সুবহ সাজদ সে পেহলে কুরআন কো দেখ কর পড়নে মে মহসুস কিয়া, ইতনা কিসি আমল মে ওর কিসি ওয়াজিফে মে মহসুস নাহি কিয়া, ইয়ে বেহতরিন ওয়াক্ত হে। কিউ কুরআন নাহি ফরমায়া হে ইতনা কুরআন আল ফজরি কানা মশহুদা, কি ইস ওয়াক্ত কা কুরআন পড়না আল্লাহ কে ইয়াহ বতর খাস পেশ কিয়া জায়েগা, ইয়া সুবহ শাম কে দোনো ফরিশতো কি জামাত মে ইয়াহ হাজির হোতি হ্যায়, یہی مطلب ہے نہ قرآن فجر کا نہ مشہودہ کہ صبح شام کی دونوں فرشتوں کی جماعتیں اس وقت موجود ہوتی ہیں، اس کا ایک عمل ڈبل لکھا جاتا ہے، میں اجدر آ کے بہترین وقت ہے قرآن کے پڑھنے کا۔ یہ اس طرح میرے محترم دوستو ایک صفت ہے صفت اکرام، یہ بڑی اہم صفت ہے. اس کا مقصد ہے اپنے حقوق, اپنے ذمہ جو لوگوں کے حقوق ہیں انہیں ادا کرنا. بڑی بڑی عبادتوں کے لوگ ڈھیر لے کے جائیں گے قیامت میں, لیکن اس کی زمین دبائی, اس کا مال قبضایا, اس پر الزام لگایا, اس کو تکلیف پہنچائی, یہ جو ڈھیر لے کے جائیں گے اعمال کے پہاڑوں کی طرح, حق والے آئیں گے اتعابی جب حق کا مطالبہ کریں گے, وہ سارے حقوق جو لوگوں کے اس کے ذمے ہیں, اس عابد کے ذمے ہیں, وہ تمام حقوق ادا کیے جائیں گے اس کی نیکیوں سے. نیکیاں ختم ہو جائیں گے, حقوق باقی رہ جائیں گے, پھر آپ میں حق کا مطالبہ کریں گے, اللہ تعالی حق والوں کے گناہ ڈالیں گے اس عابد پر, اور پھر اس کے جہنم میں ڈال دیا جائے گا. حقوق کا معاملہ بڑا سخت ہے میرے بزرگ دوستو عزیزوں. اپنے حقوق کو ادا, اپنے ذمے حقوق کو ادا کرنا, دوسرے کے حق کو معاف کرنا, ہمیں اللہ کے راستے میں نکل کر اس کی مشق کرنی ہے خدمت کے ذریعے. اکرام کی حقیقت کیا ہے؟ اکرام کی حقیقت ہے ہر شخص کو اس کے مقام پر رکھنا. انزل الناس منازلہم, یہ حدیث فرمایا ہے کہ یہی اکرام کی حقیقت ہے. انزل الناس منازلہم, کہ ہر شخص کو اس کے مقام پر رکھو. ہم اللہ کے راستے میں نکل کر خدمت سے اس کی مشق کریں. حضور اکرم صلی اللہ علیہ وسلم اپنے صحابہ کے ساتھ کام میں اس طرح لگ جاتے تھے کہ آنے والوں کو اندازہ نہیں ہوتا تھا کہ نبی کون سے ہیں. سارے جانور کام تقسیم ہو گئے کہ روز کے کھانا کون پکائے گا, آگ کون جلائے گا, گوشت کون بنائے گا, بکری کون کاٹے گا. آپ صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ لکڑی چن کر میں لاؤں گا. آپ خود تشریف لے گئے جنگل سے, آپ لکڑی چن کر لائے. میرے محترم دوستو بزرگو عزیزو, ہم خدمت میں اس لیے لگے کہ ہمارے اندر خدمت سے تواضع پیدا ہو. خدمت اپنے اندر تواضع پیدا کرنے کے لیے ہے, خدمت اپنی تربیت کے لیے ہے. ہمیں اللہ کے راستے میں نکل کر اس کی مشق کرنی ہے, اللہ کے راستے میں نکل کر اس کی مشق کرنی ہے کہ اپنے آپ کو خدمت میں خود لگاؤ. لاؤ بچن میں صاف کر دوں گا, لاؤ بھی دخلا میں دھوؤں گا, لاؤ دسترخوان میں اٹھاؤں گا. جو کام اپنی حیثیت سے نیچے کے نظر آئے انہیں زیادہ رغبت سے کرو. یہ سارے اعمال نبوت ہیں, اعمال دعوت ہیں. اس میں سے کسی عمل کو اپنی حیثیت سے, اپنی حیثیت سے نیچا سمجھنا, یہ اپنے اندر کبر پیدا کرے گا. یہ سارے اعمال نبوت ہیں. اس میں سے کسی عمل کو اپنی حیثیت سے ہلکا سمجھنا, یہ کبر پیدا کرے گا. ہم اس خدمت میں اس لیے لگے کہ ہمارے اندر اس خدمت سے تواضع پیدا ہو. اس طرح ہمیں اللہ کے راستے میں نکل کر خدمت کے ذریعے اس کی مشق کرنی ہے. تو میرا محترم دوست بزرگوں, ہمیں ذکر مدعا مدرکے لگتے ہوئے ذکر اللہ تعالیٰ دھیانے سنگے ہوا چاہیے. এরকম না যে ভাই আপনাদের সঙ্গে জিকির করলাম আল্লাহ তাআলা, বরং জিকির মানে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে কথা যে আমরা জিকির যখন করি ওযুর সঙ্গে আমরা জিকির করি বা ওযু জিকির করি, এবং এরকম ভাবে সবাই থেকে আলাদা হয়ে, সব দুনিয়া থেকে আলাদা হয়ে আমি এক আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জে হয়ে আমি জিকির করি. গাফলাতের সঙ্গে জিকির করা বলতেন যে যখন কাফেল গাফলাতের সঙ্গে জিকির করবে, ওই গফলতের জিকিরের দ্বারা ভিতরে সুস্থি পয়দা হবে. এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, যে আল্লাহ পাকের জিকির বলে এই জিকিরকে এহতেমামের সঙ্গে এই জিকির করি, এবং আল্লাহ তাআলার সঙ্গে আমাদের সম্পর্ক কায়েম হয়ে যায়. জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির যেটা, সেটা হলো আল্লাহ তাআলার কালাম. যেরকম সমস্ত মখলুকের উপরে আল্লাহ তাআলার মর্যাদা, এমনি ভাবে আল্লাহ তাআলার কালামের মর্যাদাও সমস্ত কালামের উপরে আল্লাহ পাকের কালামের মর্যাদাও এরকমই. যেরকম সমস্ত মখলুকের উপরে আল্লাহর মর্যাদা, তো সমস্ত কালামের উপরে যত মানুষের যত কালাম যত কথা হইতে পারে, সব কথা সব কালামের উপরে আল্লাহর কালামের মর্যাদাও এরকমই. তো কাজেই কোরআনে পাকের তেলাওয়াতের ইহতেমাম করি. আজ উনি বলেন যে ভাই উম্মত কোরআনে পাকের তেলাওয়াতকে মানে বলতে গেলে বহুত একেবারে ছেড়ে দিচ্ছে, এরকম অবস্থা যে কোরআনে পাকে তেলাওয়াতই করে না. উম্মত কোরআন শিখেই না তো কোরআন তেলাওয়াত করবে কি? যারা কোরআন পড়তে জানে তারাও কোরআন তেলাওয়াত করে না. হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলতেন যে যদি তোমাদের দিল পাক হইতো, তোমাদের দিলগুলা যদি পাক হইতো, তো কোরআন তেলাওয়াতের দ্বারা তোমাদের দিল কখনোই ভরত না. অর্থাৎ কখনোই তোমরা কোরআন তেলাওয়াত করে মানে এটা থেকে তোমরা বিরক্ত হইতে না, কোরআন তেলাওয়াত করতে করতে তোমরা একবারে তৃপ্ত হইতে না কোনদিন। যদি তোমাদের দিলগুলি পাক হইত তাহলে তোমাদের দিলের ভিতরে কোরআন তেলাওয়াতের আগ্রহ পয়দা হইত। আজ তো কোরআন তেলাওয়াত কিছু সময় করার দ্বারা আমরা পরিতৃপ্ত হয়ে যাই, তৃপ্ত হয়ে যাই, বিরক্ত হয়ে যাই, আচ্ছা আর কত তেলাওয়াত করবো থাক। উনি বলেন যে দিল যদি পাক হইত তোমাদের তাহলে কোরআন তেলাওয়াতের দ্বারা দ্বারা কখনো তোমাদের দিল ভরত না। যেরকম খানা খাইলে মানুষের পেট ভরে যায়, বলে কোরআন তেলাওয়াত দিয়া তোমাদের দিল কখনোই ভরত না যদি তোমাদের দিলগুলি পাক হইত। সেই জন্য মেরে মহতরম দোস্তার বুঝব, কোরআন পাকের তেলাওয়াতের ইহতেমাম আমরা করি, রোজানা কোরআন তেলাওয়াত করি এবং এই কোরআনকে আল্লাহ পাকের কালাম মনে করে এবং এটাকে খুবই একাগ্রতার সঙ্গে খুবই এরকম ভাবে রোজানা ইহতেমামের সঙ্গে কোরআন পাকের তেলাওয়াত করি। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন পাককে দেখে দেখে তেলাওয়াত করতেন। উসমান ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন এই কথা, ওই যে কোরআন তেলাওয়াতের জন্য সবচেয়ে উত্তম সময় যেটা আমি পাইছি এবং সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কুরবা হাসিল করার, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার যে সময়টা আমি পাইছি সেটা হল সবে সাদেকের আগে। সবে সাদেকের আগে দেখে দেখে কোরআন তেলাওয়াত করা, বলে এইটার মধ্যে অন্যান্য অজিফাতে যত যত মজা পাইছি এবং যত আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হয়েছে তার চেয়ে বেশি নৈকট্য এই সময় কোরআন পাক দেখা হাসিল করার মধ্যে হয়েছে। ভাই সরগোল হইতেছে, সরগোল না করে মেহরবানি করে খামোশ হয়ে বসি সবাই। তো মেরে মহতরম দোস্তরা বুঝব, এই জন্য বলেন সবে সাদেকের আগে। তো এই সময়ের কথা কোরআন পাকের মধ্যেও সবে সাদেকের সময়ের কথা আসছে, এই কথা যে ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা, যে এই সময় ফেরেশতারা হাজির হয়ে যায়। তো ফেরেশতারা ওই সময় হাজির হওয়ার যে দুই দিকের ফেরেশতা, এক ফেরেশতা যারা রাতভর ছিল তারাও এবং যারা দিনের ডিউটি করার জন্য আসমান থেকে আসতেছে তারাও, দুটো দলের ফেরেশতা ওই সময় হাজির হয়ে যায়। তো কাজেই ওই সময় যে আমল সে করবে সে আমলের ডবল আজর লেখা হবে, যে রাত্রের ফেরেশতারাও লিখলো দিনের ফেরেশতারাও লিখলো। তো মেরে মহতরম দোস্তার বুঝব, এভাবে এই সময় কোরআন তেলাওয়াতের অভ্যাস যদি কেউ বানাইতে পারে তো বহুতই উত্তম। যে সবে সাদেকের আগে যে তাহাজ্জুদের পরে তাহাজ্জুদ পড়ে নিল, তারপরে সে দেখে দেখে কোরআনে পাকের তেলাওয়াত করল। তো এইভাবে আল্লাহ পাকের জিকির, মানে এই জিকিরকে আল্লাহর ধ্যানের সঙ্গে করার জন্য কোশিশ করা এবং বাউজু এই জিকির করার চেষ্টা করা, আর গাফলতের সঙ্গে জিকির না করা, এই জন্য যে এই গাফলতের সঙ্গে জিকির করার দ্বারা দিলের ভিতরে আরো বেশি সুস্থি পয়দা হয়ে যায়, অলসতা পয়দা হয়ে যায়, মানুষের মধ্যে অলসতা পয়দা হয়ে যায়। এই জন্য ধ্যানের সঙ্গে আল্লাহ পাকে জিকির করি, কোরআনে পাকে তেলাওয়াত করি, এর সাথে সাথে মেরে মহতরম দোস্তার বুঝব, যে এক সিফাত যে এক গুণ আমাদের মধ্যে হাসিল করতে হবে এই মেহনতের দ্বারা, সেটা হল একরামুল মুসলিমিনের গুণ আমাদের দিলের ভিতরে হাসিল করতে হবে। এনে মানুষের হক বোঝা, প্রত্যেক মানুষের হক, প্রত্যেক হক রাখছেন আল্লাহ তাআলা আমার উপরে, তো সকলের হককে আদায় করা, সবার হক আদায় করতে হবে আমাকে। এই জন্য যে কাল কেয়ামতের ময়দানে অনেক বেশি বেশি ইবাদত নেয়া অনেকে হাজির হবে, কিন্তু এই হক নষ্ট করার কারণে সমস্ত হকদাররা তার ইবাদত গুলার নেকি নিয়ে যাবে এবং তারা তাদের গুনাহের বোঝা তার গাতে চাপাই দিবে। তো উঠছিল তো কেয়ামতের ময়দানে অনেক ইবাদতের স্বভাব এবং অনেক নেকি নিয়ে উঠছিল, কিন্তু অন্যের হক নষ্ট করার কারণে সে সবচেয়ে ফকির হইয়া গরিব হইয়া সে দোজখে নিক্ষিপ্ত হবে। এই জন্য মেরে মহতরম দোস্তের বুজুর্গ, নেক আমল তো মানুষ অনেক করে, কিন্তু নেক আমলকে রক্ষা করা, মানে আমার নেক আমল আমার জন্যই থাকে, এটা তো ওই একরামুল মুসলিমিনের নম্বরের দ্বারাই হাসিল হবে। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, এই একরামুল মুসলিমিনের নম্বর দ্বারা উদ্দেশ্য হল যে সকলের প্রাপ্য হক সকলকে দিয়ে দেই, কাল কেয়ামতের ময়দানে কোনো দাবিদার যেন আমার বিপক্ষে খাড়া না হয়, যে আল্লাহ আমি তার কাছে এই পাওনা আছি। তো তখন সেখানে কোনো টাকা পয়সা থাকবে না, সেখানে তো নেকি দ্বারা ওই পাওনা পরিশোধ করা হবে, যা সে নেক আমল করে গেছিল দুনিয়া থেকে, অনেক নেক আমল করছে, এই সমস্ত নেক আমল ওই সমস্ত হকদাররা ওই সমস্ত দাবিদাররা সব নিয়ে যাবে, সে একবারে ফকির কাল্লাস হয়ে যাবে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, একরামুল মুসলিমিনের দ্বারা যে মানুষের হক আদায় করার এক মস্ক করা, বলে যে এটার মধ্যে আমরা খেদমত করি, জমাতের মধ্যে খেদমত করি, এই খেদমত করার দ্বারা আমার ভিতরে বিনয় পয়দা হবে, এই খেদমত করার দ্বারা আমার ভিতরে তাওয়াজু পয়দা হবে, ছোট ছোট আমলের দ্বারা বিনয় এবং খেদমত, খেদমতের দ্বারা, খেদমত একটা মামুলি কাজ, এটার জন্য এটার দ্বারা আমার ভিতর থেকে অহংকার বের হয়ে যাবে আর আমার ভিতরে বিনয় পয়দা হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে সাহাবাদের সঙ্গে এখন বলে যে খেদমতের সময় আসলে ভাই খানা পাকাইতে হবে, তো বকরিকে কাটবে। সাহাবারা বললেন যে সাহাবাদের মধ্যে কেউ বললেন আমি করে আমি কাটবো, গোস্ত কে বানাবে বলে আমি বানাবো, আবার যে আটা কে গুলবে বলে আমি গুলবো, রুটি কে বানাবে বলে আমি বানাবো, তো সবাই এক একটা কাজ নিয়ে নিল। রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম নিজের জন্য কি কাজ নিলেন, বলে জঙ্গল থেকে লাকড়ি টোকায় আনা এটা আমি করব। তো জঙ্গল থেকে লাকড়ি টোকায় আনা এটা তো কত নিচু কাজ, এই কাজটা রসুল্লাহ আসলাম নিজের নিলেন। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আল্লাহর রাস্তার কোনো আমলকে নিজের মর্যাদার চেয়ে ছোট মনে করা চাই না। অনেক সময় আমি মনে করি এই কাজটা তো আমার মর্যাদা হিসাবে খাটলো না, আমার মর্যাদা তো অনেক উঁচা মর্যাদার লোক, আমি আমি ছোট কাজ করব। তো বলে যে আল্লাহর রাস্তার কোনো আমলকে নিজের মর্যাদার চেয়ে খাটো মনে করা চাই না, নিজের মর্যাদার চেয়ে ছোট মনে করা চাই না। আল্লাহর রাস্তার প্রত্যেকটা আমল চাই, ওটা যত মামুলি যত ছোট আমলই হোক না কেন, আমার মর্যাদার চেয়ে অনেক বড় আমল খেদমতের আমল, এটা আমার মর্যাদার চেয়ে অনেক বড় আমল। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, একরামুল মুসলিমিনের এই নম্বরের দ্বারা উদ্দেশ্য যেটা সেটা হল প্রত্যেক ব্যক্তিকে তার নিজ সম্মান এবং মর্যাদায় রাখা, কারো মর্যাদাকে খাটো না করা, কারো মর্যাদাটাকে ছোট না করা। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আমার কোনো ব্যবহারের দ্বারা, আমার কোনো কথার দ্বারা কারো মর্যাদা ক্ষুণ্ণ না হয়, প্রত্যেককে আপন আপন মর্যাদায় রাখা। ভাই বসতে দিতে হবে, তো বসার জায়গার মধ্যে আমি এই কথা চিন্তা করি যে ভাই উনি মর্যাদাবান লোক, তো উনি ভালো জায়গাটার মধ্যে বসেন, এরকম না যে ভাই যে উনি তো মর্যাদাবান লোক, ওনার জন্য এমন জায়গাটা রাখলাম যেখানে আমি বসতে ঘৃণা করতেছি, আমি বসতে অপছন্দ করতেছি। মেরে মহতরম দোস্তা, প্রত্যেককে আপন আপন মর্যাদা হিসাবে তার সঙ্গে ব্যবহার করা, আপন আপন মর্যাদা হিসাবে তার সঙ্গে আচরণ করা একরামুল মুসলিমিনের উদ্দেশ্য। যার যা মর্যাদা আছে, মানে এই কথা নয় যে ভাই খুব মালদার লোক খুব মর্যাদাবান লোক, না, প্রত্যেক মানুষের একটা মর্যাদা আছে, প্রত্যেক মানুষের একটা মর্যাদা আছে, একজন গরিবেরও একটা মর্যাদা আছে, একজন ধনীরও একটা মর্যাদা আছে, এরকম প্রত্যেক মানুষেরই মর্যাদা আছে, আত্মমর্যাদা বোধ প্রত্যেকের ভিতরেই আছে। মাল দিয়া কেউ মর্যাদাবান হয়ে যায়, কেউ এরকম ভালো পোশাক দিয়ে মর্যাদাবান হয়ে গেছে, এরকম কথা নয়। কথা হলো যে প্রত্যেক মানুষের অন্তরে তার মর্যাদা বোধ আছে একটা, তো কাজেই প্রত্যেকের সঙ্গে তার মর্যাদা অনুসারে তার সঙ্গে ব্যবহার করা একরামুল মুসলিমিনের নম্বর নম্বর যে বলে এইটার দ্বারা, এইটাও একটা উদ্দেশ্য যে আমাদের ভিতরে এই সিফাত আর এই গুণ পয়দা হয় যে আমি প্রত্যেক মর্যাদাবান লোককে তার মর্যাদা হিসাবে তার সঙ্গে আচরণ করি, তার মর্যাদা হিসাবে তার সঙ্গে ব্যবহার করি। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, একরামুল মুসলিমিনের নম্বরের দ্বারা উদ্দেশ্য হল যে নিজের ভিতর থেকে অহংকার বের হয়ে যায় এবং নিজের ভিতরে বিনয় পয়দা হয়। এই জন্য ছোট ছোট আমল, যে সমস্ত আমল আর কেউ নিতে চায় না, তো বলে ওই সমস্ত আমলগুলো আমি নেই, খেদমতের আমল আমি নিয়ে নেই, যাতে আমার ভিতর থেকে অহংকার বের হয়ে যায় এবং আমার ভিতরে বিনয় পয়দা হয়ে যায়। সেই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আমাদের এই মেহনতের মধ্যে একটা গুণ আমাকে একরামুল মুসলিমিনের গুণ হাসিল করতে হবে। হর আমল কো আল্লাহ কি রাজা কে লিয়ে করেন, হাদিস মে আতা হে কি আজনা রিয়া ভি শিরক হে, হামারি তবিয়ত ইয়ে হে کہ ایک کام کریں گے جن چاہے گا کہ میرے کام کی کاغذداری سب کے سامنے آ جائے. میں مختصر عرض کر دوں, ایک صحابی نے آ کر حضرت اکرم صلی اللہ علیہ وسلم سے عرض کیا کہ یا رسول اللہ, ایک شب اسلام لاتا ہے بہت اچھا اسلام, ہجرت کرتا ہے بہت اچھی ہجرت, پھر اللہ کے دین کی محنت کرتا ہے بہت اچھی محنت, اس کا دل یہ چاہتا ہے کہ اس کی ایک کاغذداری لوگوں کے سامنے آ جائے, آپ ہمارے داشی الگ اسے کچھ نہیں ملے گا. اس نے جا کے صحابہ سے عرض کیا, صحابہ نے فرمایا کہ نہیں, تم اپنا سوال اللہ کے نبی کو سمجھا نہیں سکے ہو, دوبارہ جا کے سوال کرو. اس نے دوبارہ سوال کیا, یہی آج سر یہی فرمایا اسے کچھ نہیں ملے گا. اس نے پھر جا کر صحابہ سے کہا, صحابہ نے کہا نہیں ایسا نہیں ہو سکتا, تم پھر جا کر سوال کرو. اس نے پھر جا کر سوال کیا, آپ نے صحیح یہی فرمایا لا کیا لہو, کہ اسے کچھ نہیں ملے گا اللہ کے یہاں سے, جو یہ چاہتا ہے کہ اس کے کام کی کارگزاری اس کے کارنامے لوگوں کے سامنے آئیں. میرے بزرگ دوستو عزیزو, مخلص کو کہتے ہیں جو اپنے عمل کو مخلوق سے چھپائے, اللہ کو راضی کرنے کی غرض سے عمل کرے, جو اپنے عمل پر اللہ کی غیر شاباشی کے بھی منتظر ہوتے ہیں وہ بھی اللہ کے یہاں مخلص شمار نہیں کیے جاتے. دیکھو بہت غور سے بات سنو, اصل میں خاتمہ جو ہے وہ حسن نیت پر ہے, صرف حسن عمل پر نہیں ہے, بلکہ خاتمہ حسن نیت پر مانگا کرو. ایک صحابی تھے جن کا نام تھا قزمان, انہوں نے صحابہ کی مدد کی اور صحابہ کی طرف سے جو ہے کفار کا مقابلہ کیا. اس مقابلے میں انہوں نے 8 مشرکین تنہا قتل کیے, نام ان کا قزمان تھا. صحابہ سب دیکھ رہے تھے ان کو کہ یہ کون آدمی ہے جس نے ہماری اتنی مدد کی, حالانکہ مدد صحابہ کی ہے, صحابہ کی مدد اسلام کی مدد ہے, اس نے مدد صحابہ کی ہے اور صحابہ کی حفاظت کی, اور 8 مشرکین کو اس نے قتل کیا. جو مشرک صحابہ کی طرف آتا قزمان اس مشرک کا مقابلہ کرتا, پھر یہ قزمان زخموں سے چور ہو کر ایک طرف پڑے رہے, سارے صحابہ وہاں جمع ہو گئے ان کے پاس, اور صحابہ نے کہا کہ قزمان آج تم نے کمال کر دیے ہیں, تم نے اتنے مشرکین کو قتل کر دیا اور تم نے ہمیں فتح کرا دی اور مشرکین کو تمہارے لیے شکست ہو گئی, آج تم نے کمال کر دیے ہیں, تمہیں خوشخبری ہو. عثمان نے کہا کہ مجھے کس بات کی خوشخبری دے رہے, میں نے تو اپنی قوم کے لیے کیا ہے کہ تم صحابہ میری قوم کے لوگ ہو, میں نے تو اس لیے یہ کام کیا ہے, خوشخبری تو اس کو سناؤ جس نے یہ کام اللہ کے لیے کیا ہو, میں نے تو اپنی قوم کے لیے کیا ہے. پھر روایت میں ہے کہ عثمان نے اپنے زخموں کی تکلیف برداشت نہ کی تو اس نے ایک تیر نکالا اپنے ترکش میں سے اور اپنے آپ کو اپنے ہاتھ سے قتل کر لیا. میں عرض کر رہا کہ یہ بڑی فکر کی بات ہے کہ ہر قدم پر ہمارے دل میں اللہ کی رضا کے جذبے کے سوا کوئی جذبہ نہ ہو, ہمیں پوچھا گیا یا نہیں پوچھا گیا, ہمیں آگے بڑھایا گیا یا نہیں آگے بڑھایا گیا, ہماری قربانی پر ہمیں کیا ملا. میرے بزرگ دوستو عزیزو, مخلصین تو گزر گئے. عمر رضی اللہ تعالیٰ فرماتے تھے کاش اپنے گھر والوں کا دمبا ہوتا جس کو وہ ذبح کر کے گھر والوں کو اپنے مہمان کو کھلا دیتے, کاش میں انسان پیدا نہ کیا گیا ہوتا. بڑے بڑے کارنامے کرنے والے اپنے آپ کو اس طرح چھپاتے تھے کہ عمر رضی اللہ عنہ فرماتے تھے کاش میں پیدا نہ کیا گیا ہوتا. حضرت عائشہ رضی اللہ عنہ فرماتی ہیں کاش میں کوئی چیز نہ ہوتی, کاش میں ختم کر دی جاتی اور بھولی بسری کر دی جاتی. بڑے بڑے مخلصین کارنامے کرنے والے وہ ہیں جن کا اپنے بارے میں یہ جذبہ تھا. اب ہمارا جذبہ یہ ہے کہ میں نے جو عمل کیا ہے اس عمل کا لوگوں کو علم ہونا چاہیے. ہائے ہائے میں کیا آج تم, ہمارا جذبہ یہ ہے اگر کوئی کالا خیر کرے تو اخبار میں نام آنا چاہیے, رجال میں نام چھپنا چاہیے. خدا کی قسم نیرا شرک ہے, نیرا شرک ہے. جو اپنے عمل کو اللہ کے لیے کرتے ہیں ان کا کبھی یہ جذبہ نہیں ہوتا کہ ان کے کارنامے کہیں لکھے جائیں اور ان کے کارناموں پر ان کو شاباشی دی جائے. جو اللہ کے لیے کرتے ہیں وہ اپنے عمل کو اس طرح چھپاتے ہیں اس طرح کوئی باہیا آدمی گناہ کر کے چھپاتا ہے. میرے محترم دوست فیملی بھاوے, نیت کے صحیح کرا یعنی پرتیک کاجے اللہ کے راضی کرار نیت کرا, আর কোন জিনিস আমার উদ্দেশ্য নাই, এক উদ্দেশ্য সেটা হলো আল্লাহ আমার উপরে রাজি হয়ে দেয়, প্রত্যেক কাজে আল্লাহকে রাজি করার নিয়ত করা, পরে যে নিজের নিয়তকে সহি করা. দুনিয়া আমার কৃতিত্ব জাহির হয়ে যাক, দুনিয়ার মানুষ জানুক আমি কি কি ভালো কাজ করছি, কি কি বড় বড় কাজ করছি, এ এটা মেরে মহাতরম দোস্তা বুজুর্গ নিয়ত নয়, সহি নিয়ত নয়, এখলাস নয়, বরং এটা তো দুনিয়ার মানুষকে আমি নাইবার জন্য, দুনিয়ার মানুষের মধ্যে আমি ইজ্জত হাসিল করার জন্য, আমার কৃতিত্ব দুনিয়ার সামনে প্রকাশিত হোক, এই জন্য আমি করছি। আল্লাহ তাআলার কাছ থেকে এর বিনিময়ে কিছুই পাওয়া যাবে না। মেরে মহাতরম দোস্তা বুজুর্গ একজন সাহাবী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রসুল্লাহ, একজন লোক ইমান আনছে এবং সে খুব ভালো মুসলমান, এবং তারপরে সে হিজরত করছে এবং হিজরতও সে খুব সুন্দর ভাবে উত্তম ভাবে হিজরত করছে, এবং এরকম ভাবে সে আল্লাহর রাস্তায় জিহাদ করছে, আর জিহাদও সে উত্তম ভাবে করছে, কিন্তু সে এটা চায় যে লোকেরা তার প্রশংসা করুক এবং তার এই সমস্ত কৃতিত্ব লোকেরা জানুক এবং লোকেরা যে তাকে বাহবা দেয়, কত সাবাসি দেখ। হুজুর, তার জন্য কি হবে, সে কি পাবে আল্লাহর কাছ থেকে? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার জন্য আল্লাহর কাছ থেকে কিছুই নেই। তো উনি আইসা বাইরে সাহাবাদেরকে হাদিস শুনাইলেন। তো সাহাবারা বললেন যে তুমি হয়তো বুঝতে পারো নাই, হুজুরের কথা তুমি বুঝতে পারো নাই, আবার যাও জিজ্ঞেস করে আসো। তো সে আবার যে ওই কথা জিজ্ঞেস করলো, ওইভাবে বলল, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার জন্য আল্লাহ তাআলার কাছ থেকে কিছুই নেই। তো সে আবার বাইরে এসে সাহাবাদেরকে শুনাইল। সাহাবারা বললো, আরে তুমি ভুল শুনছো মনে হয়, তুমি বোধহয় বুঝতে পারো নাই, তুমি যাও আবার জিজ্ঞেস করে আসো। একজন লোক মুসলমান হয়েছে, ভালো মুসলমান, একজন লোক হিজরত করছে, কত বড় উঁচা আমল করছে, তারপরে আল্লাহর রাস্তায় জিহাদ করছে, তো তার মধ্যে এরকম উঁচা এসব ভালো ভালো কাজ করছে, তো শুধু সে এইটুকু চায় যে লোকেরা জানুক যে সে হিজরত করছে, সে জিহাদ করছে এবং সে ভালো ভালো আমল করছে, এবং এর উপরে লোকেরা তার প্রশংসা করুক অথবা তার কৃতিত্ব লোকেরা জানুক। এগুলি মানে এটার কারণে সে কিছুই পাবে না, তুমি বলে বুঝতে পারো না, যাও আবার জিজ্ঞেস করো। আবার যখন জিজ্ঞেস করতে গেছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই একই উত্তর দিচ্ছেন যে আল্লাহ তাআলার কাছে তার জন্য কিছুই নেই। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, বলে যে এত উঁচা উঁচা আমল মানুষ করে, তো এই সমস্ত আমলের মধ্যে যখন সে তার নিয়তকে খারাপ করে, আল্লাহকে রাজি করা ছাড়া সে দুনিয়ার মানুষের কাছ থেকে প্রশংসা চায়, দুনিয়ার খবরের কাগজে তার খবর ছড়াইয়া যাক সে এরকম একটা বড় কাজ করছে, অথবা দুনিয়ার মানুষে জেনে যাক, এবং এরকম ভাবে সে যখন দুনিয়ার মানুষ জানুক এবং তার প্রশংসা করুক এই কথাটাকে সে চায়, তো বলে যে এই আমলের দ্বারা সে যত বড় আমলই করুক আল্লাহ তাআলার কাছ থেকে কিছুই সে পাবে না। এই জন্য প্রত্যেক আমলকে আমাকে আল্লাহকে রাজি করার জন্য করতে হবে, মানে নেক আমলকে। তো নেক লোকেরা যাদের নিয়ত সহি, যাদের ভিতরে এখলাস আছে, তারা তো তাদের নেক আমলগুলিকে গোপন করে যাতে মানুষে জানতে না পারে, সে এটা শুধু আল্লাহর জন্যই করছে, এই জন্য সে ওটাকে গোপন করে। বলে যেরকম মানুষ গুনাহ করে গুনাহকে গোপন করে, বলে নেক লোকেরা নেক আমল করে তাদের নেক আমলকে এরকম গোপন করে। গুনাহকে মানুষ মানুষ গুনাহ করে প্রত্যেকেই চায় যে আমার দ্বারা কোনো গুনাহ হয়ে গেলে এটা কেউ না জানুক। বলে ঠিক এরকম ভাবে নেক লোকেরা, তাদের এখলাসওয়ালা লোকেরা যাদের ভিতরে নিয়ত সহি আল্লাহকে রাজি করার জন্য, তারা তাদের নেক আমলগুলিকে এরকম ভাবে গোপন করে। সেই জন্য মেরে মহাতরম দোস্তা বুজুর্গ, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের জমানায় যে এখলাসের হালত ছিল, যে জিনিস ছিল সাহাবাদের, বলে যে সেই জমানায় এরকমও ঘটনা ঘটছে যে ঘটনার দ্বারা এই কথা পরিষ্কার হয়ে গেছে, বলে এখলাস কি জিনিস, কোন জিনিসের উপরে কোন আমলের উপরে আল্লাহ তাআলার কাছ থেকে আজর ও সওয়াব পাওয়া যাবে। উসমান নামে একজন লোক ছিল, সে জিহাদের ময়দানে খুব লড়াই করলো, 8 জন মুশরিককে সে একাই কতল করলো। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তার বাহাদুরি দেখতেছিলেন, কে সে জিহাদের ময়দানে কিরকম বাহাদুরির সঙ্গে সে দুশ্মনের মোকাবেলা করতেছে, মুশরিকদেরকে কতল করতেছে, তবে করতে এক সময় সে খুব আহত হয়ে পড়ে গেল। সাহাবারা জমা হয়ে গেলেন তার চারিপাশে, এবং সাহাবারা তাকে বলতে লাগলেন যে হে উসমান, আজ তো তুমি বড় বাহাদুরি দেখাইলা, যে সবাই পক্ষ থেকে তুমি একাই এরকম লড়াই করলা, তুমি আজকে, তোমার জন্য সুসংবাদ হোক, খুশখবরই হোক। তো সে বলছে কিসের সুসংবাদ দিতেছ আমাকে, আমি তো ইসলামের জন্য কিছু করি নাই, আমি তো করছি আমার কওমের জন্য, তোমরা আমার কওমের লোক, আমার গোত্রের লোক, এই জন্য আমি তোমাদের পক্ষ হইয়া আজ এই লড়াইয়ের ময় যুদ্ধ করছি। আমি তো কোনো ইসলামের খাতিরে কিছু করি নাই, ইসলাম দুনিয়াতে জিন্দা হয়ে যাক, আল্লাহর নাম দুনিয়াতে জিন্দা হয়ে যাক, এই জন্য আমি কিছু করি নাই, আমি তো আমার গোত্রের পক্ষ হয়ে আমি এই লড়াই করছি। পরে যে এরপরে কিছুক্ষণ পরে পরে তার জখম, তার আহত, সে যে আহত হয়েছে তার এই কষ্ট বেড়ে গেল, সে তার তীর ডান থেকে একটা তীর বের করল, আর ওই তীর সে তীর দ্বারা সে আত্মহত্যা করল। তো এর দ্বারা পরিষ্কার হয়ে গেল, বলে যে সে তো যা কিছু করছিল সব তার পুত্রের জন্যই করছিল, এই জন্য সে আত্মহত্যা করলো। এখানে তো মেরে মহাতারাম দোস্তার বুজুর্গ বলে যে নিয়তকে সহি করা, প্রত্যেক আমলের মধ্যে নিজের নিয়তকে সহি করা, যখন আমি আমলের দ্বারা নিয়তকে সহি করবো আল্লাহকে রাজি করার জন্য, তো আমি মানুষের কাছ থেকে কোনো প্রশংসা চাইব না, যে মানুষ আমার প্রশংসা করুক এবং মানুষ আমার কৃতিত্ব জানুক, তো আমি চাইব না একথা যে আমার কথা কোনো পত্রিকায় লেখুক অথবা কোনো এরকম ভাবে দুনিয়াতে প্রচারিত হোক আর দুনিয়ার মানুষ জানুক যে আমি কত বড় কাজ করছি, আমি কত ভালো কাজ করছি আর আমি কত নেক কাজ করছি। বরং আমার ভিতরে যে এখলাস হবে এটার আলামত হবে এই যে আমি তো নেক আমল গোলা, নেক আমার নেক আমল গোলা আমি গোপন করব যাতে মানুষ জানতেই না পারে, আর আমার জীবের ভিতরে এ কথার আকাঙ্ক্ষাই পয়দা না হয় যে মানুষ জেনে আমার প্রশংসা করুক, মানুষ আমার কৃতিত্ব দেখুক। তো মেরে মহাতারাম দোস্তার বুজুর্গ বলে যে এইরকম হার আমলের মধ্যে এখলাস পয়দা করা, নিয়তকে সহি করা, একমাত্র আল্লাহকে রাজি করার নিয়ত করা। তুমের মহতরম দোস্তা বুজুর্গ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বলে যে ওনার ভিতরে, ওনাদের ভিতরে কি পরিমাণ এখলাস ছিল যে এত বড় বড় কাজ করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতন এরকম বড় বড় কাজ করতে পারা সাহাবাদের মধ্যে আর কে আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কত বাহাদুরি এবং ইসলামের জন্য কত খেদমত এবং ইসলামের জন্য কত বড় বড় কাজ তিনি করছেন, কিন্তু তার ভিতরের অবস্থা কি ছিল? উনি এই কথা বলতেন যে হায়, আমি যদি একটা আমার পরিবারের দুম্বা আর ছাগল হইতাম, আমি আমার পরিবারের একটা দুম্বা অথবা ছাগল হইতাম, আর ওই আমাকে তারা জবাই করে খেয়ে ফেলত। ভাই মেহরবানি করে বসেন, ও ভাই বসেন বসেন, তোষি ভাই ভাই বসেন বসেন, সব জায়গায় যেখানে ভাই সরগোল হইতেছে ওখানেও আমাদের খেতার সাথীরা আছেন, ভাই পুরানো সাথীরা আছেন, ভাইদের একটু বসায় দেন এবং ভাইদের একটু খামোশ করায় দেন, আর আপনারা আপনারাও বসেন, আপনারাও বসেন, মেহরবানি করে বসেন বসেন, ভাই যে কাজের জন্য আসছি সে কাজে মশগুল হই, আমরা এদিকে দেখি, এদিকে কথাবার্তার মধ্যে মুতাবাজ্জে হই, দুনিয়া অল্প সময়ের জন্য, মৌত নিশ্চিত, মৌতের পরে কি হবে, আখেরাত কি হবে, এই জন্য আমাদেরকে এখানে আসা, কাজে এদিকে মুতাবাজ্জে হন, এদিকে দেখি। তো উনি বলতেছিলেন এই কথাটা যে ভাই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বড় বড় কাজ করছেন কিন্তু তাদের অবস্থাটা কি ছিল? ওমর রাদিয়াল্লাহু আনহুর মানুষ এত বিশাল বিশাল খেদমত ইসলামের জন্য তিনি করছেন, আর তিনি নিজেকে কি মনে করতেছেন? বলে যে হায়, আমি যদি আমার পরিবারের একটা দুম্বা হইতাম আর তারা আমাকে জবাই করে খাইয়ে দেয়া শেষ করে ফেলতো তাইলেই ভালো ছিল। কখনো বলতেছেন আমার মা যদি আমাকে জন্মই না দিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন এই কথা যে হায়, আমার যদি জন্মই না হইত। অবশ্য তারা ইসলামের মধ্যে বড় বড় কাজ করছেন আর কত এরকম উঁচা উঁচা কাজ করছেন, ইসলামের খেদমত করছেন। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, যখন কেউ মুখলিস হয় অর্থাৎ নিয়ত তার খালেস আল্লাহকে রাজি করার জন্য সে করে, তো তার অবস্থা এরকমই হয়, সে তার নেক আমলগুলিকে গোপন করে এবং সে তার নেক আমলগুলিকে এরকম ছুপায় যেরকম একজন গুনাহ করে সে তার গুনাহকে ছুপায়। ইন সিফাত কো হাম আপনে অন্দর পেদা করনে কে লিয়ে ইস রাস্তে মে নিকল রহে হ্যায়, আল্লাহ কে রাস্তে কি এক সুবহ এক শাম دنیا اور دنیا میں جو کچھ ہے بے اعتبار دنیا کے نہیں بے اعتبار اعمال صالحہ کے بھی جو اپنے مقام پر رہ کر اعمال صالحہ کریں اللہ تعالیٰ سیکھے ایک صبح ایک شام اس سے بھی افضل ہے. خوب روایتوں کے اندر اللہ تعالیٰ سیکھ نقل و حرکت کے فضائل دیکھا کرو. ہماری نقل و حرکت میں صحابہ کی مشابہت کا آنا مطلوب ہے اور ہماری نقل و حرکت میں صحابہ کے فضائل صحابہ کی نقل و حرکت کے فضائل کا ہونا مطلوب ہے. ہم اللہ کے راستے میں نکلے اس یقین سے کہ اس راستے کی ایک صبح ایک شام دنیا دنیا میں جو کچھ یہ سب سے افضل ہے. حضرت اکرم صلی اللہ علیہ وسلم نے اپنے صحابہ کے نکلنے کا یہی جذبہ بنایا تھا. مدینہ منورہ میں رہنا باہر نکلنے سے افضل نہیں سمجھا گیا, حالانکہ مدینہ منورہ میں رہنے کے فضائل مسلم ہیں. کہتی باہر نکلنا مدینہ میں رہنے سے افضل ہے. میں نے کل بھی عرض کیا تھا پرسوں کہ طلحہ بن رواحہ رضی اللہ تعالیٰ عنہ جمعہ کی نماز پڑھنے کے لیے ٹھہر گئے. یہی واقعہ پیش آیا کہ حضرت معاذ رضی اللہ تعالیٰ عنہ عمر کے زمانے میں جمعہ کی نماز پڑھنے کے لیے ٹھہر گئے. ان سے یہی کہا گیا کہ تم ٹھہر گئے ہو, آدھے دن میں تمہاری جماعت تم سے 500 سال آگے نکل گئی. وقت کی تنگی ہے میرے دوست عزیز, آپ حضرت خود ہی ان تمام فضائل کو غور کرتے ہوئے اللہ کے راستے میں پھرا کریں. اللہ کے راستے میں نکل کر ان فضائل کو منتخب کے آخر میں حضرت نے اللہ کے راستے کی نفع حرکت کے فضائل جمع کیے ہیں. انہیں خوب غور سے دیکھو, قدم قدم پر سوچو, جہاں تک ہو سکے اللہ کے راستے میں پیدل چلو. اللہ کے غصے کو ٹھنڈا کرنے والا پیدل جماعتوں کی نقل حرکت سے بڑھ کر کوئی عمل نہیں ہے. اللہ کے غصے کو ٹھنڈا کرنے والا پیدل جماعتوں کی نقل حرکت سے بڑھ کر کوئی عمل نہیں ہے. اللہ کے راستے میں پیدل چلنے پر جو غبار اڑتا ہے وہ جہنم کی آگ کو حرام کر دیتا ہے. حدیث میں آتا ہے کہ اللہ کے راستے کی پیدل نقل حرکت سے اڑنے والا غبار اور جہنم کا دھواں ایک ساتھ جمع نہیں ہو سکتے. ایک صحابی پیدل چلتے ہوئے آپ صلی اللہ علیہ وسلم کے ساتھ اللہ کے راستے میں راستے سے ایک طرف ہو گئے. آپ نے فرمایا کہ فلاں صحابی ہے نا, لوگوں نے کہا جی ہاں یا رسول اللہ وہی ہے. فرمایا اس کو یہاں بلاؤ. آپ نے بلا کے فرمایا تم راستے سے ہٹ کر کیوں چل رہے ہو؟ اس نے کہا کہ غبار اڑ رہا تھا, میں اس سے بچ کر الگ ہو گیا ہوں. غبار اڑ رہا تھا زمین سے, میں اس سے بچ کر اس سے چل رہا ہوں. آپ نے فرمایا اس غبار سے بے رغبت مت ہو, اس غبار سے بے رغبت مت ہو, کیونکہ اللہ تعالیٰ جنت میں جنتیوں کے حسن کو بڑھانے کے لیے اس غبار کو بطور پاؤڈر کے استعمال فرمائیں گے. ہمارا یہ یقین ہو, یہ یقین ہو کہ اللہ کے راستے کی پیدل نقل و حرکت صحابہ کی مشابہت ہے. میرے دوستوں بزرگ عزیزوں, میری بات یاد رکھیو, یہ کوئی پروگرام نہیں ہے, یہ تو اس نقل و حرکت کی مشابہت ہے جس نقل و حرکت سے صحابہ کے زمانے میں سارا قائم ہے. ہمیں اس راستے میں چلنے میں صحابہ والا جذبہ سامنے رکھنا ہے تو ہمیں اس کام پہ استقامت ہوگی, اور اللہ کی طرف سے اسی جذبے پر وہ سب کچھ ملے گا جو اللہ نے تربیت اور ہدایت اور نورانیت صحابہ کرام کو عطا فرمائی ہے. جتنی غیبی نسبت کے وعدے ہیں وہ سب کے سب وعدے اسی طریقہ جوہد پر پورے ہونے ہیں جو طریقہ جوہد صحابہ کرام کا ہے. میں نے عرض کیا کہ جہاں تک ہو سکے اللہ کے راستے پیدل چلو اور ایک ایک کو دعوت دیتے ہوئے جاؤ, ہر فرد کو دعوت دو. یہ سب سے بڑی سنت ہے آپ صلی اللہ علیہ وسلم کی کہ آپ کسی انسان کا درجہ سے کم نہیں سمجھتے تھے کہ آپ اس کو دعوت دیں. ہر فرد کو دعوت دو. ہم کسی جماعت کو جماعت نہیں سمجھتے, ہم کسی طبقے کو طبقہ نہیں جانتے. ساری امت مطلوب ہے, ساری امت مطلوب ہے. ہم طالب ہیں, ہم مطلوب نہیں ہیں, ہم طالب ہیں. ساری امت مطلوب ہے, ساری امت کی ساری انسانیت کی ہدایت مطلوب ہے اللہ سے. اور ایمان والوں میں سے ہر فرد کو دعوت دو, چلتے پھرتے دعوت دو. جہاں کا آپ کا رخ بنے مشورے سے وہاں جاؤ, لیکن سواری میں بھی دعوت دیتے ہوئے جاؤ. جس علیہ السلام جی نے بھی دعوت دے رہے تھے, کوئی موقع نبیوں کے لیے دعوت چھوڑنے کا نہیں ہے. چاہے حالات سازگار ہوں یا ناساز ہوں, تنگی کے ہوں یا فراقی کے ہوں, بیماری کے ہوں یا صحت کے ہوں, صحابہ نے کسی حال میں اور نبیوں نے دعوت کو نہیں چھوڑا ہے. اس لیے ہمیں ہر حال میں نکلنا ہے اور ہر حال میں نکالنا ہے اور ہر فرد کو دعوت دیتے ہوئے جانا ہے. بس میں ٹرین میں بیٹھے ہو, ایک ایک کو دعوت دیتے ہوئے جاؤ اور سنو غور سے بات, دیکھو میں ایک ایک کو دعوت دیتے ہوئے جاؤ. শুনি আমরা, আমরা মেহরবানি করে খামোশ হয়ে যাই, তা কেউ না দাঁড়াই নিজের জায়গা থেকে বসি মেহরবানি করে। সফর আমি এক এক দাওয়াত দিতে হয়ে যাও, হর পর কো দাওয়াত দেনা, এই আসল সুন্নত নববী হ্যা, ইস কাম কে আন্দর উমুমিয়ত হি আসল হ্যা। ইস তরহ হাম বাস মে হো ইয়া ট্রেন মে হো, আমাল করতে হুয়ে জিকির মে মশগুল রহে, ওয়া ইফরাদি দাওয়াত দেতে রহে, জাহাঁ কা রুখ বানা হ্যা ওয়াহাঁ জামাত পৌঁছে, তো হাম সবসে পেহলে আপনে সাথিয়ো কো সামান আপনা লেকর সওয়ারি সে উতরে, বস্তি মে দাখিল হোনে সে পেহলে দুআ কা মাঙ্গনা মসনুন হ্যা, আল্লাহ সে ইস বস্তি ওয়ালোঁ কি মহাব্বত কো মাঙ্গ লো, ওর ইন বস্তি ওয়ালোঁ কে দিলোঁ মে আপনি মহাব্বত ভি আল্লাহ সে মাঙ্গ লো, ইয়ে নবী, ইয়ে নবীয়ো কা তরীকা হ্যা, ইয়েহি মসনুন দুআ হ্যা, মসনুন দুআ বস্তি মে দাখিল হোনে কি পেহলে মাঙ্গ লো, পড় লো, ফির বস্তি মে দাখিল হো, মসজিদ সে ইত্তেদা করো, মসজিদ মে সুন্নত তরীকা সে দাখিল হো, সবসে পেহলা কাম হামারা ইয়ে হ্যা কি আগর মকরুহ ওয়াক্ত না হো তো তাহিয়াতুল মসজিদ আদা কর লো, ফির সাথিয়ো কো মুতাওয়াজ্জিহ করকে মশওরে কে লিয়ে বিঠাও, সবসে পেহলা কাম ইয়ে করো কি আপনি সওয়াল সে বচনে কে লিয়ে আপনে খানে কা নজম পেহলে হি কর লো, তাকে মহল্লে ওয়ালে আকর ইয়ে না সমঝে কি ইনকে খানে কা ইন্তজাম করনা হোগা, হম হযরত সাহেব আতে থে কি আগর আপনে খানে কা ইন্তজাম কর লিয়া তো আধা কাম হো গয়া, হম সওয়াল কি শকল না বনাওয়ে, সওয়াল কিসি সে ভি না করে ওর খুদ সওয়াল কি শকল ভি না বনাওয়ে, আপনি জরুরত কে সাথ কি চিজ সব সাথ রখে, জিসনে ইস রাস্তে মে নিকল কর সওয়াল কর লিয়া উসনে আপনে লিয়ে ফকর কা দরওয়াজা খোল লিয়া, জিসনে ইস রাস্তে মে সওয়াল কর লিয়া উসনে আপনে লিয়ে ফকর কা দরওয়াজা খোল লিয়া, জো ইস রাস্তে মে সওয়াল সে বচেগা আল্লাহ উসকে লিয়ে গনাহ কা দরওয়াজা খোল দেঙ্গে, সহি হাদিস হ্যায় কি জিসনে সওয়াল কিয়া আল্লাহ কে গায়র সে উসনে লিয়ে ফকর কা দরওয়াজা খোল লিয়া, ইসলিয়ে সওয়াল সে বহুত বচনা হ্যায়, কিসি আদনা চিজ কা ভি সওয়াল না করে, নমক কা ভি সওয়াল না করে, আপনি জরুরত কি চিজ আপনে সাথ লেকর চলে, খানা পকনে কে লিয়ে রখ দেন, ওর দের সে মশওরা করে, মকামি লোগোঁ কা মশওরে মে জরুর শরীক করে, মকামি লোগোঁ কা মশওরে মে জরুর শরীক করে, ওর উনকো রহবর বনা কর এক এক ঘর পর যা কে মুলাকাত করে, জিস তরহ সে সিফাত আরজ কি গই হ্যায় ইস তরহ হাম হর জগহ জা কর ঈমান ওর আমাল সে কামিয়াবি কে ইয়কীন কি দাওয়াত দেন, লোগোঁ কো ঘরোঁ সে নিকাল কর মসজিদ ঘর মে লাভে ওর মসজিদ কে মাহ মে লা কর দাওয়াত দেন, হমে ইস তরহ সুবহ শাম জিসে মানে হর্জ কিয়া হ্যায় তালিম করনে কে লিয়ে সুবহ শাম ঢাই তিন ঘন্টে জম কর তালিম করনি হ্যায় আপনে সাথিয়ো কে সাথ দেকর 24 ঘন্টে কা পুরে আমাল কা মশওরা কর লো, এক এক সে রায় লো, মশওরা ইন্তেহাই আহম আমল হ্যায়, ইয়ে বড়ি ইজতেমাঈ ইবাদত হ্যায়, ইয়ে মসজিদ কা আমল হ্যায়, আল্লাহ তাআলা নে মশওরে কো কুরআন মে নামাজ কে সাথ বয়ান করকে ফরমা দিয়া কি ইসকি আহমিয়ত ইসকি আন্দর ইজতেমাঈয়ত ওর ইসকা মসজিদ কা আমল হোনা ইয়ে সাথ ইয়ে ইসসে সাবিত হো গয়া কি আল্লাহ নে কুরআন মে নামাজ কে সাথ মশওরে কো বয়ান কিয়া হ্যায়, আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়া আকামুস সালাত ওয়া আমরুহুম শুরা বাইনহুম, সারে কাম আপস কে মশওরে সে করো, সাথিয়ো সে খুব রায় লো, জিসসে রায় নহীন লোগে উসসে কাম নহীন লে সকোগে, মকামি লোগোঁ সে ভি খুব রায় লো, মকামি লোগোঁ সে কাম কে বারে মে আপ ওয়াহাঁ কি কাম কি কাগজাত জরুর লে লো, ওর উনহে সাথ লেকর এক এক ফর্জ পর মেহনত করো, হর জগহ সে নকদ জমাতে নিকালো, চার চার মহিনে কে লিয়ে হর জগহ সে নকদ জমাতে নিকালো, ইয়ে মেরি বাত সব ইয়াদ রখে, কি উসুলি বাত হ্যায় কি জো নিকলনে ওয়ালি জমাত কিসি মসজিদ মে পৌঁছে ও মসজিদ কি জমাত কো আপনে সাথ শামিল কর লে, ইয়েহি আসল নুসরত কা, ইয়েহি আসল নুসরত কি বুনিয়াদ হ্যায় সবব হ্যায়, হর জমাত চাহে ও তিন দিন কি জমাত হো ইয়া চার মহিনে কি জমাত হো ইয়া সাল কি জমাত হো, জো জমাত কিসি মসজিদ মে পৌঁছে ও ওয়াহাঁ কে মকামি লোগোঁ কো আপনে সাথ লে লে, ওর উনহে মসজিদ নববী কে নমুনে পর, মসজিদ নববী কি তরতিব পর মসজিদ কো আবাদ করকে আমল তৌবা করকে দিখলাওয়ে কি দেখো মসজিদ কি আবাদি কা আমল ইয়ে হ্যায়, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি মসজিদ আমাল সে ইস তরহ আবাদ রহতি থি কি কুছ সাহাবা মসজিদ মে আমল করতে রহতে থে ওর কুছ সাহাবা ও মুলাকাত কে জরিয়ে লোগোঁ কো মসজিদ মে লায়া করতে থে, আপ উনহে ইয়ে মসজিদ কি আবাদি কা আমল করকে দিখলায়ে, জিস তরহ মানে আর্জ কিয়া হ্যায় কি মে শুরু মে আর্জ কর চুকা হুঁ কি আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি মসজিদ আমাল কিস তরহ জারি রহতে থে ওর বাদ কি মুলাকাত কে জরিয়ে ঈমান আর তালিম হলকোঁ মে কেসে লা কর বাত সমঝাই জাতি থি, জো জমাত কিসি মসজিদ মে ভি জায়ে ও জমাত উস মসজিদ কি জমাত কো মেরে সাথ শামিল কর লে, ওর উস মসজিদ কি জমাত কো আমলি তৌর পর মসজিদ নববী কা আমলি নকশা করকে দিখলা দে, জব ইয়ে দেখ লে কি ইস মহল্লে মে ہر گھر میں تعلیم زندہ ہو گئی, ہر جگہ سے نقل جماعتیں نکل گئیں, ان کی مسجد کے اندر تعلیم کا اور مشورے کا اور تیرہ جماعتوں کا اور ان کی مسجد کے اندر جو ہے گشت کا معمول شروع ہو گیا. پانچ اعمال اس مسجد میں شروع ہو گئے عملی طور پر. جماعت دیکھ کر, میری بات غور سے سنیے بھائی, جماعت اطمینان کر لے کہ یہ مسجد اس معمول پر آ گئی, تب یہ اس مسجد سے آگے بڑھیں, چاہے اس میں ان کو کتنا بھی وقت لگ جائے. یہ کوئی ضروری نہیں ہے کہ آگے مسجد میں ایک دن ٹھہرے دو دن ٹھہرے. ہماری جماعتیں بڑی غلطیاں کرتی ہیں کہ نقد جماعت نکلنے کے علاوہ وہ کوئی اور کام نہیں سمجھتی. نقد جماعت نکل گئی, محلے کو چھوڑ کے آگے بڑھ گئے, یہ جماعت نہ نکلی تو بھی چھوڑ کے آگے بڑھ گئے. نہیں, بس ہر جماعت یہاں سے نکلنے والی وہ اطمینان کر لے کہ مسجد کی جماعت ان اعمال پر آ گئی یا نہیں آ گئی. محلے کے ہر فرد میں دعوت کا جذبہ پیدا ہو گیا یا نہیں ہو گیا, جب یہ اطمینان کر لیں کہ ہاں یہ لوگ ان اعمال پر آ گئے ہیں, تب یہ جماعت اس مسجد سے اگلی مسجد میں جاوے, اس مسجد کے اندر بھی یہی اعمال قائم کرے. اس طرح ہمیں مسجد مسجد اعمال دعوت کو زندہ کرتے ہوئے چلنا ہے. ہر جگہ سے نقل جماعت نکالو, اس کے لیے ہمیں پانچ طرح گشت کرنا ہوگا. میں ایک تعلیمی گشت عرض کر چکا ہوں کہ تعلیم کے دوران تعلیمی گشت ہونا چاہیے, یہ صحابہ کی سنت ہے. اس کے علاوہ عمومی گشت, ایک ایک فرد کے گھر پہ جانا, اس سے ملاقات کرنا اور مسجد کے باہر میں لا کر بات کو سمجھانا. اگر آنے سے گزرتے ہیں تو وہیں بات پوری کر کے مسجد کے لیے فارغ وقت اس کا لے لو. ہر ایک خصوصی گشت, وہاں کے علماء یا دنیا میں اعتبار سے بڑے لوگ ہیں ان سے بھی جا کے ملاقات کرو. ان کی دنیا کی بیان نہ کرنا اور ان کی دنیا کی برائی بھی مت کرنا, کیونکہ جس چیز سے ان کی محبت نہیں ہے, جس چیز سے ان کو محبت ہے اس کی برائی کرو گے تو تمہاری چیز سے نفرت کریں گے. ان کے کام کو سراہتے ہوئے اپنی دعوت پیش کرو اور ہر ایک کے اندر یہ جذبہ پیدا کرو کہ یہ اس کے کرنے کا کام ہے. ہر فرد کو داعی بنانا ہمارے کام کا بنیادی مقصد ہے. یہ کام امت سے متعلق ہے, جماعت اور فرد سے متعلق نہیں ہے. ہر فرد کو داعی بنانے کی کوشش دو طرح سے ہوگی, ایک دعوت کے ذریعے اور ایک راتوں کی دعاؤں کے ذریعے, کہ اے اللہ امت کے قلوب کو اس کام کے لیے منشرح کر دے اور امت کے تمام طبقات کو اس محنت پر مجتمع کر دے. راتوں کو اللہ سے رو کے اسے مانگنا ہوگا. میں عرض کر رہا تھا کہ ایک عمومی گشت, خصوصی گشت, اور اسی طرح ہمیں ایک اصولی گشت بھی کرنا ہوگا کہ ساتھیوں کو اصول کر کے لاؤ مسجد میں اور یہاں سے جماعت بندی کر کے اور ان کا امیر طے کر کے اللہ کے راستے میں ہر جگہ سے نقد جماعت روانہ کرتے ہوئے چلو. میرے محترم دوست بزرگ مانند بھائی, سمست صفات گلا, سمست گناگلی گلا نجر بھیتر حاصل کرار جنوی اللہ راستے جائتے ہوئے, اللہ راستے بیر ہوئے نقل و حرکت کرا, اللہ راستے بیر ہوئے چلا, ایتا میرے محترم دوست بزرگ এই সমস্ত গুণাবলীকে হাসিল করার জন্য আল্লাহর রাস্তার এক সকাল এক বিকাল দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে তার চেয়ে বেশি উত্তম. দুনিয়ার ভিতরে দুনিয়ার জিনিসও আছে, দুনিয়ার ভিতরে যত নেক আমল হয় তাও আছে. বলে যে দুনিয়ার বলতে দুনিয়া দুনিয়ার ভিতরে বলতে একটা হলো দুনিয়ার জিনিসও বোঝা যায়, আরেক হলো দুনিয়াতে যত নেক আমল হয় তো এই সমস্ত নেক আমল বলে যে আল্লাহর রাস্তা সমস্ত নেক আমলের চেয়ে আল্লাহর রাস্তার এক সকাল বেশি উত্তম. এই জন্য মেরে মহাতরম দোস্ত বুঝব, আল্লাহর রাস্তায় চলা, আল্লাহর রাস্তায় বের হওয়া সবচেয়ে বেশি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার উপায়, সবচেয়ে বেশি আল্লাহর নৈকট্য হাসিল করার উপায় হল আল্লাহর রাস্তায় চলা. এই জন্য মেরে মহাতরম দোস্ত বুঝব, আল্লাহর রাস্তার যে ধুলাবাড়ি বলে যে সমস্ত ধুলাবাড়ি এত দামি এত দামি, হাদিস পাকের মধ্যে আসছে যে আল্লাহর রাস্তার ধুলাবালি আর জাহান্নামের ধোঁয়া একত্র হবে না. কাজী যখন জমাত আল্লাহর রাস্তায় পায়দল চলে, পায়ে হেঁটে যখন জমাত আল্লাহর রাস্তায় চলে, তো ওই সময় যে ধুলাবালি উড়ে ওই ধুলাবালি আর জাহান্নামের ধোঁয়া একত্র হবে না. মেরে মহতরম দোস্ত উনি বলেন যে আল্লাহর রাস্তায় পায়দল চলার অভ্যাস করা চাই, যে সওয়ারি গাড়িতে ইত্যাদিতে আমরা অবশ্যই চলতে পারি, মাজুর যারা আছে যারা চলতে পারে না হাঁটতেই পারে না তারা হয়তো বা এই সমস্ত সবারই যানবাহনে চলবে, কিন্তু শক্তি সামর্থ্য আছে, স্বাস্থ্য ভালো আছে, পায়দল চলতে পারি, এরকম আমাদের চেষ্টা করা চাই যে আমরা পায়দল আল্লাহর রাস্তায় চলি, আল্লাহর রাস্তার ধুলাবালি আমাদের গায়ে লাগুক, আল্লাহর রাস্তার ধুলাবালি উড়ুক, আর এই সমস্ত ধুলাবালি পায়ে লাগুক, কারণ এই ধুলাবালি জাহান্নামের ধোঁয়া একত্র হবে না। আবার যে আল্লাহর রাস্তা পায়দল চলা আল্লাহর গোসাকে সবচেয়ে বেশি ঠান্ডা করে। মানুষ গুনাহের কারণে, মানুষের গুনাহের কারণে আল্লাহ তাআলা নারাজ হয়ে যান, আল্লাহ তাআলা গোসা হন। এবং আল্লাহ তাআলা যখন নারাজ হন, আজাবের ফয়সলা করেন, তো আল্লাহর এই গোসাকে কে ঠান্ডা করবে? বলে যে আল্লাহর রাস্তা পায়দল চলা আল্লাহর গোসাকে সবচেয়ে বেশি ঠান্ডা করে। সেই জন্য ভাই পায়দল আমরা আল্লাহর রাস্তায় চলার জন্য কোশিশ করি। এমনি ভাবে একজন সাহাবি আল্লাহর রাস্তায় চলতেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তো উনি একটু রাস্তা থেকে একটু সরে সরে চলতেছেন। রসুল্লাহ সাল্লাহ ইসলাম জিজ্ঞাসা করলেন, অমুক না? সাহাবারা বলে যে হ্যাঁ হ্যাঁ ইয়া রসুল্লাহ অমুক। বলে তাকে ডাকো। তো যখন কাছে আসছে তো হুজুর বলতেছেন, কি ব্যাপার, তুমি একটু দূরে দূরে হাঁটতেছ, সবাই যে রাস্তায় চলতেছে তার থেকে একটু সরে সরে হাঁটতেছ। বলে ইয়া রসুল্লাহ যে ধুলাবালি, বলে যে সমস্ত ধুলাবালি এগুলি আমার পছন্দ হয় না, এই জন্য আমি একটু দূরে দূরে হাঁটতেছি যাতে এই ধুলাবালি থেকে বাঁচতে পারি। হুজুর একম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে না না তুমি এটা থেকে বেঁচো না, আরে আল্লাহর রাস্তার ধুলাবালি জান্নাতের মধ্যে জান্নাতীদের সৌন্দর্য বর্ধনের জন্য পাউডার হিসাবে ব্যবহার হবে। তো মেরে মহতরম দোস্তার বুজুর্গ, এই জন্য আল্লাহর রাস্তায় চলা, আল্লাহর রাস্তায় পায়দল চলার জন্য চেষ্টা করা, আর আল্লাহর রাস্তার ফাজাইলকে সামনে রাখি, যে আল্লাহর রাস্তায় চলার উপরে আল্লাহ তাআলা কি কি ওয়াদা করছেন, আল্লাহর রাসূল কি কি ফজিলত বলছেন। মুনতাখাব হাদিসের শেষের দিকে দাওয়াতের নম্বরের মধ্যে হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এর ফাজাইল সব জমা করে দিয়েছেন, সেটা আমরা ব্যক্তিগতভাবেও দেখি, তালিমের মধ্যেও পড়ি। তো তখন আমরা বুঝতে পারবো যে আল্লাহর রাস্তার ফজিলত কত বেশি। সেই জন্য আল্লাহর রাস্তায় চলার জন্য, আল্লাহর রাস্তায় পায়দল চলার জন্য আমরা অভ্যাস করি এবং আল্লাহর রাস্তায় চলি। যখন আমরা আল্লাহর রাস্তায় চলব, তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, চলতে চলতে আল্লাহর রাস্তায় যে চলব, এখন কোন জায়গায় কোন এলাকায় পৌঁছলাম, তো সেখানে আমাদেরকে যখন আমরা এলাকায় ঢুকব, তো ঢুকার আগে আমরা দোয়া করি। আর এই যে পায়দল চলতেছি, পায়দল চলার মধ্যে আমরা প্রত্যেককে দাওয়াত দিব, প্রত্যেককে দাওয়াত দিব, যাকে পাই তাকে দাওয়াত দিব। আমি কাউকে এ কথা মনে না করি কাউ সম্পর্কে যে এর মর্যাদা এরকম না যে আমি তাকে দাওয়াত দিতে পারি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে নিজের দাওয়াতের চেয়ে ছোট মনে করতেন না, অর্থাৎ আমি তাকে দাওয়াত দিব, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাওয়াত দিবেন, অথবা দাওয়াত দিতে পারেন না রসুল্লাহ সাল্লাম তাকে, তার মর্যাদা যেহেতু কম, একজন গোলাম তাকে রসুল্লাহ সাল্লাম দাওয়াত দিবেন, এরকম কি হতে পারে? এই কথা মনে করতেন না রসুল্লাহ সাল্লাম। যেই হোক, সে গোলাম হোক, সে যত নিচু দরজার লোকই হোক না কেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাওয়াত দিতেন, নিজের দাওয়াতের বাহিরে তাকে মনে করতেন না, অথবা নিজের দাওয়াতের সে খাটো মনে করতেন না তাকে। এই জন্য যখন আমরা আল্লাহর রাস্তায় চলব, তুমি এর মহতরম দোস্তা বুঝব, প্রত্যেককে দাওয়াত দিব, কোন লোক যাতে না ছুটে। বাসে চলতেছি তো বাসের মধ্যে আমরা দাওয়াত দিই, পায়দল চলতেছি যার সঙ্গে মোলাকাত হয় তাকে আমরা দাওয়াত দিই, দাওয়াত দিতে দিতে আল্লাহর রাস্তায় চলা, কোন লোক যাতে এই দাওয়াত থেকে খালি না যায়, তাকে ইমান ইয়াকিনের দাওয়াত দেই, ইমান আমালের দাওয়াত দেই। তো এরকম ভাবে তাকে দাওয়াত দিতে দিতে আমরা আল্লাহর রাস্তায় চলবো। যখন আল্লাহর রাস্তায় চলতে চলতে যে মসজিদে, যে গ্রামে অথবা যে এলাকায় আমাদেরকে মেহনত করার জন্য বলা হল, আমরা সে এলাকার সীমানায় যখন পৌঁছি, তো সেখানে আমরা দোয়া করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলার কাছে দোয়াই করব যে যেটা সুন্নত রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই ওদিকে তাকায় না, মেহরবানি করে এদিকে এদিকে তাকা এবং এদিকে মোতাবজ্জে থাকে। মানুষ কত কিছু করতে থাকে, আর যেখানে সরগোল হইতেছে সেখানেও ভাইদেরকে একটু থামাইবার জন্য আমাদের খেত্তার সাথীরা আছেন, পুরানা সাথীরা আছেন, আপনারা সবাই ভাইদেরকে একটুখানি যে সান্ত্বনা দেন এবং তাদেরকে বসায় দেন, আওয়াজ আওয়াজ যেন না হয়। তো ভাই মেরে মহতরম দোস্তা বুজুর্গ, যে কথাগুলো বলতেছে মনোযোগ দিয়ে শোনার জিনিস, তাইলে আমরা মেহনত করতে পারবো। আমরা এই মজমার মধ্যে অনেকেই আল্লাহর রাস্তায় যাইতেছি, আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য জমাতবন্দি হয়ে গেছি। তিনি বলতেছেন যে ভাই, যখন আমরা ওই গ্রামের সীমানায় পৌঁছি, সেখানে যেটা রসুল্লাহ সাল্লাম যে দোয়া করছেন, ওই দোয়া আমরা করি, সুন্নত তরিকা মোতাবেক ওই দোয়া করি। রসুল্লাহ সাল্লাম যে দোয়া করছেন, সে দোয়ার অর্থ হল যে আমার অন্তরে এই গ্রামবাসীর, এই এলাকাবাসীর মহব্বত আল্লাহ পয়দা করে দেন, এবং এই গ্রামবাসীর লোকদের অন্তরের মধ্যে আমাদের মহব্বত পয়দা করে দেন। এই দোয়া করা যে আমাদের অন্তরের মধ্যে এই এলাকাবাসী মহব্বত পয়দা করে দেন, আর এই এলাকাবাসীর অন্তরে আমাদের মহব্বত পয়দা করে দেন। ভাই এদিক কেন এরকম করতেছেন, মেহরবানি করে এদিকে এদিকে দৃষ্টি দেন, এদিকে এদিকে খেয়াল করেন। তিন দিন পর্যন্ত কষ্ট করলাম, এখন শেষ পর্যন্ত আরেক দিকে মনোমনোযোগী হয়ে গেলাম, এটা কেমন হইল? তো নিজেকে একটু চিন্তা করেন। এই জন্য এত বিশাল মজমার মধ্যে বসছি, দুই চারজনে এরকম করলে সবাই করে, তো কথা মনোযোগ দিয়ে শুনে। উনি বলতেছেন যে ভাই, যখন আমরা কোন এলাকায় পৌঁছি, তখন আমরা সেখানে দোয়া করি, এলাকায় ঢুকার আগে দোয়া করি, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে দোয়া করতেন, এবং সেখানে এই দোয়া করতেন রসুল্লাহ সাল্লাম যে আল্লাহ আমাদের মহব্বত এদের অন্তরে পয়দা করে দেন, এদের মহব্বত আমাদের অন্তরের মধ্যে পয়দা করে দেন, এলাকাবাসীর মহব্বত আমাদের অন্তরে পয়দা হয়ে যায়, এবং এলাকাবাসীর দিলের ভিতরে আমাদের মহব্বত পয়দা হয়ে যায়। এইভাবে দোয়া করে আমরা মসজিদ, আমরা এলাকায় ঢুকি, এবং ঢুকে সর্বপ্রথম যেটা হবে সেটা হলো যে আমরা মসজিদে যাব এবং মসজিদেই উঠব, মসজিদের সুন্নত মোতাবেক ঢুকি, এবং মসজিদের মধ্যে সামানগুলিকে এরকম ভাবে আমরা সাজায় সুন্দর করে রাখি যাতে কোনো নামাজি যখন নামাজের সময় এলাকার লোকেরা আসবে, তাদের দেখে যেন তাদের জন্য কোনো নামাজ পড়তে অসুবিধা না হয়, অথবা কেউ বিক্ষিপ্ত জিনিসপত্র দেখা বিরক্ত বোধ না করে। এই জন্য নামাজগুলি সামানগুলিকে সুন্দরভাবে সাজায় রাখি, এবং সর্বপ্রথম আমল মসজিদের মধ্যে ঢুকার পরে যেটা হবে সেটা হলো, যদি নামাজের ওয়াক্ত থাকে তো আমরা দুই রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদ, মসজিদে ঢুকতে পারছি শুকরানা নামাজ, মসজিদে ঢুকার শুকরিয়ার নামাজ, আল্লাহ তাআলা আমাকে মসজিদে ঢুকতে দিতে তার ঘরের মধ্যে আনছে, এটার জন্য শুকরানা নামাজ, এটাকে তাহিয়াতুল মসজিদ বলে, দুই রাকাত নামাজ আমরা সেখানে আদায় করি। নামাজ আদায়ের পরে আমরা মশওয়ারার জন্য বসে যাই। মশওয়ারা বড় গুরুত্বপূর্ণ আমল, ইজতিমাঈ আমল। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে এই মশওয়ারার আমলকে নামাজের সঙ্গে মিলাইয়া বয়ান করেছেন। কোরআনে যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই মশওয়ারার কথা বলছেন, বলে যে নামাজের সঙ্গে মিলাইয়া একই আয়াতের মধ্যে আল্লাযীনা ইস্তাজাবু লিরব্বিহিম ওয়া আকামু সালাহ ওয়া আমরুহুম শূরা বাইনাহুম। তো নামাজ আর মশওয়ারাকে একসঙ্গে আল্লাহ তাআলা বয়ান করেছেন। যদিও নামাজ অত্যন্ত ইসলামের মধ্যে সবচেয়ে উঁচা গুরুত্বপূর্ণ আমল, সেই হিসাবে না হইলেও নামাজ একটা উম্মতের ইজতিমাঈ আমল, তেমনি ভাবে মশওয়ারাও একটা ইজতিমাঈ আমল। তো আল্লাহ তাআলা মশওয়ারার গুরুত্ব বুঝাইবার জন্যই মনে করেন যে কোরআনের আয়াতের মধ্যে নামাজের সঙ্গে একই সঙ্গে মশওয়ারার কথা উল্লেখ করে দিয়েছেন। এই জন্য মেরে মহতরম দোস্ত, এই মশওয়ারা ভারী গুরুত্ব রাখে। আমরা মশওয়ারার জন্য বসে যাই, এবং এলাকার সাথী যারা আছে তাদেরকেও আমরা এই মশওয়ারার মধ্যে শরিক করি, যাতে আমরা এই এলাকার হালাত জানতে পারি, অবস্থা জানতে পারি। এই জন্য এলাকার সাথীদেরকেও আমরা আমাদের মশওয়ারার মধ্যে শরিক করি, এবং এই মশওয়ারার মধ্যে মেরে মহতরম দোস্তগুলোর বসার আগে আমরা যখন মসজিদে পৌঁছব, তো ওইখানে সঙ্গে সঙ্গে আমরা আমাদের খানা পিনার ইন্তজাম এটা সবার আগে করি। মানে ধরেন যে কোনো আমাদেরকে খানা পাকের ডবেতে চলে আগুন দিয়ে দিই, পাতিল চড়াইয়ে দিই আমরা, যাতে এলাকার লোকেরা এসা এই কথা মনে না করে যে ভাই এরা খাবে কোথেকে, এদেরকে তো আমাদেরই খাওয়াইতে হবে না, তাদের মধ্যে এই জিনিস এই খেয়ালই পয়দা হইতে না পারে। তারা আসার আগেই আমরা আমাদের খানা পিনা পাক করার জন্য ব্যবস্থা নিয়ে নিব, আমাদের দিনের ভিতরে কোন রকম সোয়াল না আসে। বলে যে যখন সোয়াল আসলো তো আল্লাহ তাআলা যে মখলুকের থেকে সোয়াল করে চায় এবং তাদের কাছ থেকে কিছু নিতে চায়, তাদের কাছে চায়, তো আল্লাহ পাক তার জন্য অভাবের দরজাকে খুলে দেন। আর যখন সে মখলুক থেকে তার হাজতকে, তার জরুরতকে গোপন করে, শুধু সে আল্লাহ তাআলার কাছে চায়, মখলুকের কাছে কোনো জিনিস সে চায় না, দিল থেকেও চায় না, তো আল্লাহ পাক তার জন্য সচ্ছলতা আর ঘেনা, এটার দরজাকে আল্লাহ তার জন্য খুলে দেন। আল্লাহর রাস্তায় গেছি আমরা, আল্লাহর রাস্তায় গেছি, এখানে যদি আমরা কোন সুয়াল করি মানুষের কাছ থেকে, তো এটা তো আমি আল্লাহর রাস্তা বড় উঁচা রাস্তা, এখানে সুয়াল করলাম তো আল্লাহ তাআলা তো বড় অভাবের দরজা আমার জন্য খুলে দিবে। এই জন্য কারো কাছে কোনো জিনিস সুয়াল করা নয়, কারো কাছে কোনো জিনিস চাওয়া নয়, চাওয়ার এরাদাও রাখা চাই না, নিজে সমস্ত প্রয়োজনীয় জিনিস ইহা তাকে একটা লবণ নুন এইটাও আমরা আমাদের সঙ্গে, আমার জরুরতের জিনিস আমরা আমাদের সঙ্গে রাখি, লবণও যেন কারো কাছে চাইতে না হয়, লবণের মতো সাধারণ জিনিসও যেন মানুষের কাছে চাইতে না হয়, প্রত্যেকটা জিনিস আমাদের সঙ্গে থাকবে। আমরা কোনো গ্রামবাসীর কাছ থেকে কিচ্ছু চাই না এবং তাদের কাছে একটু লবণও যেন না চাই, কোনো প্রয়োজনে কোনো জিনিস না চাই। এই জন্য বলেন যে ভাই নিজেদের সব ইন্তজাম নিজেদের সঙ্গে রাখা, এবং যাতে গ্রামবাসী এলাকাবাসী একথা মনে করতে না পারেন যে এরা তো, এদের তো খাওয়া দাওয়ার ইন্তজাম করতে হবে, খাওয়া দাওয়ার কোনো ইন্তজাম দেখতেছি না, এই জন্য তারা, এই জন্য আমরা, তারা আসবার আগেই আমাদের এই পাকশাকের ইন্তজাম শুরু করে দেওয়া চাই, যাতে তারা আসলে বুঝে যে যাক এদের কাছে খানা পিনার ব্যবস্থা আছে, আমাদেরকে খাওয়াইতে হবে না। তো মেরে মহাতারাম দোস্তার বুঝুক, এই জন্য সর্বপ্রথম তো হইল আমরা আমাদের খাওয়া দাওয়ার ইন্তজাম, খেদমতের ইন্তজাম, এটা সর্বপ্রথম শুরু করে দিব। এরপরে মেরে মহাতারাম দোস্ত মশওয়ারায় এলাকার সাথীদেরকে সবাইকে নিয়ে বসি এবং সবাইকে নিয়ে আমরা মশওয়ারা করি। তো এই মশওয়ারার মধ্যে আমরা একটু হইল যে ভাই সারাদিন আমরা কি আমল করবো, এই আমলগুলার মশওয়ারা করে নিই, এবং এই এলাকার মধ্যে যত মুসলমান বাস করে সমস্ত মুসলমান তাদের সঙ্গে আমাদের মোলাকাত সাক্ষাৎ হবে, তাদের কাছে গাছতে যাব, এটার জন্য তরতিব কায়েম করি। মসজিদের মধ্যে তালিমের হালকা কায়েম করলাম, তো এই তালিমের হালকা কায়েম করে আগে যেমন বলা হইল যে তালিমের জন্য আমরা গাছ করি, তো দুই দুই সাথী করে বাইরে যারা মানুষ মশগুল আছে দুনিয়ার কাজে ব্যস্ত আছে, এই সমস্ত লোকদেরকে সেখান থেকে বুঝায় শুনায়া তাদেরকে তালিমের হালকার মধ্যে ইমান আমলের হালকা মসজিদ, ইমানের হালকা মসজিদের মধ্যে চলতেছে, তো সেই সমস্ত হালকার মধ্যে বাইরে থেকে লোকদেরকে নিয়ে আস। তো এই জন্য মেরে মহতারাম দোস্ত উনি বলেন যে এক গাছ তো হলো তালিমের গাছ, তো দ্বিতীয় গাছ তো আমরা সেখানে করব, সেটা হল উমুমি গাছ, যিনি ওই এলাকার প্রত্যেক ব্যক্তির কাছে আমরা দাওয়াত নিয়ে যাব, প্রত্যেক ব্যক্তিকে আমরা দাওয়াত দিব, প্রত্যেক মুসলমানকে আমরা দাওয়াত দিব। তো একটা উমুমি গাছ করব, যেটি হলো খুসুসি গাছ করব, একটা খুসুসি গাছ যেটা হবে সেটা হলো যে ভাই ওলামায়ে কেরাম আছেন এলাকার মধ্যে, বুজুগানে দিন আছেন, তাদের খেদমতে হাজির হওয়া এবং তাদের কাছ থেকে দোয়া চাওয়া, তাদের কাছ থেকে দোয়া নেওয়া। এমনি ভাবে দুনিয়ার লাইনে কেউ বড় আছেন, দুনিয়ার মা দৌলত, দুনিয়ার সর্দারি মাদবরি, এই সমস্ত লাইনে বড় আছেন এলাকার মধ্যে, তো তাদের সঙ্গেও সাক্ষাৎ করতে যাওয়া, কিন্তু সেখানে সাক্ষাৎ করতে যাওয়া তাদের কোনো জিনিস যেন আমার দিলকে, আমার দিলের মধ্যে প্রভাব না ফেলে, এই জিনিস থেকে নিজেকে রক্ষা করা। মেরে মহতারাম দোস্তা বুঝব, তাকে যে আমি দাওয়াত দিব, তার দুনিয়াকে একেবারে নিকৃষ্ট করে তার সামনে বয়ান করলাম, আপনি এগুলি কি করেন, এগুলি দুনিয়ার কোনো দামই নাই, এই মাল দৌলত এগুলির কোনো দামই নেই, এরকম এইরকম ভাবে কথাবার্তা না বলি, কারণ সে একটা জিনিসকে দাম দিতেছে, সে একটা জিনিসকে মূল্যবান মনে করে, আমি যখন এটাকে খুব হেয় করব, তুচ্ছ করব, তো তার দিলের মধ্যে কষ্ট লাগবে এবং সে আমার কথা, ভালো কথাগুলিও সে নিতে চাইবে না। এই জন্য মেরে মহতারাম দোস্তার বুঝব, এইভাবেও কথা বলা চাই না যে তার কাছে যা আছে এগুলি কোনো দামই নাই, এগুলির কোনো মূল্যই নাই, এগুলি খুব তুচ্ছতা ছিল্ল করা, এই জিনিসও না। আর মেরে ফেলাম দোস্তার বুঝব, তার কাছে আমরা আখেরাতের কথা বলি, ইমানের কথা বলি, আমালের কথা বলি, এবং তার দিনের মধ্যে এরকম ভাবে মসজিদে আসার জন্য তাকে তৈয়ার করি, মসজিদওয়ালা আমালের জন্য তাকে তৈয়ার করি। তো মেরে মহতারাম দোস্তার বুঝব, এক তো হলো যে তার কাছে যা আছে দুনিয়াবী সামান এটাকে তুচ্ছতা ছিল না করা, আবার এইটাকে খুব একটা বাড়াইয়া চালাইয়া তার দিলের তারে কুলানোরও কোনো প্রয়োজন নেই, বরং আমি যে দাওয়াত দিয়ে গেছি সেটাকে বয়ান করি। তো মেরে মহতারাম দোস্ত, এক গাছ তো হলো এক খুসুসি গাছ, তারিমি গাছ তো হলো, উমুমি গাছ হলো, খুসুসি গাছ হলো, আরেকটা গাছ হবে যেটা উসুরি গাছ হবে, এই লোকজন মেহনত করেছে, লোকজন তৈরি হয়েছে এবং তারা নাম লেখাইছে, তো এই সমস্ত লোকদেরকে আবার তার ঘর থেকে তৈরি করে নিয়ে আসা এবং যাতে সে আল্লাহর রাস্তায় বের হয় এর জন্য আমাদেরকে কোশিশ করতে হবে। তুমি এর মহাতরম দোস্তা বুঝব, একটা হলো যে উসুলি গাছ তো আমাদেরকে এলাকার মধ্যে করতে হবে, অমুমি গাছ, খুসুসি গাছ, উসুলি গাছ, এসব কটা গাছটি আমাদেরকে এলাকার মধ্যে করতে হবে। আর এই কথা খুব মনে রাখি যে একটা মসজিদের মধ্যে আমরা গেছি, সেই মসজিদ গুলা পার করা পার করা, কয়টা মসজিদ আমরা কাম করব, এক এক মসজিদ করে করে পার করে চলে গেলাম, কোনো মসজিদে একদিন থাকলাম, কোনো মসজিদে দুই দিন থাকলাম, অথবা আমরা এই কথা মনে করি যে এখান থেকে একটা নগদ জমাত আল্লাহর রাস্তায় বের করতে হবে, নগদ জমাত বের হইলেই আমাদের কাম শেষ হয়ে গেছে, কাজে এখন আরেক মসজিদে যেতে হবে। উনি বলতেছেন যে না, এরকম নয়, বরং জিনিসটা হলো এই যে আমরা যে মসজিদে গেছি সেই মসজিদের মধ্যে এই মসজিদের লোকেরা মসজিদের আমাল করতে শুরু করে, মসজিদ আবাদির যে আমাল আছে সেই আমলগুলি তারা শুরু করে দিছে, এখানে মসজিদ আবাদির আমল এই মসজিদে জিন্দা হয়ে গেছে, এইটাও আমাদেরকে দেখতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত এলাকার লোকেরা এই মসজিদ বলা এই জন্য ভাই মেরে মহতরম দোস্ত বলে যে ওই মসজিদের মধ্যে মসজিদের পাঁচ কাম চালু হইল কিনা, যতক্ষণ চালু না হয়েছে ততক্ষণ আমরা ওই মসজিদে অবস্থান করি, একদিন লাগে, দুই দিন লাগে, তিন দিন লাগে, কোন এরকম কোন সময়ের কোন সীমাবদ্ধতা নাই যে ভাই একদিনই থাকতে হবে অথবা দুই দিনই থাকতে হবে, বরং আমরা তো একটা কাজের জন্য গেছি, কাজেই আমরা ওই মসজিদের মধ্যে যতক্ষণ পর্যন্ত পাঁচ আমল চালু না হয়েছে এবং তারা এই আমলকে করতে না শুরু করছে এবং আমরা হাতে কলমে তাদেরকে মসজিদ আবাদির কাজটা বুঝায় না দিছি, দেখায় না দিছি যে কিভাবে মসজিদের মধ্যে ইমানের হালকা লাগে, কিভাবে মসজিদের মধ্যে তালিমের হালকা লাগে এবং কিভাবে এরকম ভাবে গাছ করে লোকদেরকে আনতে হয়, তাদেরকে সঙ্গে নিয়ে করি। উনি একটা কথা এরপর বলছেন যে ভাই যে কোনো মসজিদে জমাত যাবে, ওই মসজিদে যে জমাতের সাথীরা আছে, মসজিদের যে জমাত আছে এই জমাতকে নিজেদের সঙ্গে মিলাই নেবে, নিজেদের সঙ্গে তশকিল করে নেবে, বলে ভাই আমরা এখানে আসি আপনারাও আমাদের সঙ্গে বিশ্রাম নিয়ে থাকেন, তো এইভাবে মসজিদ বা জমাতকে সঙ্গে রাখবে, তাদেরকে মসজিদ আবাদের কাজ বুঝায় নেবে। আবার যে আমাদের মকসদ এটা নয় যে ভাই খালি একটা মসজিদ দুইটা মসজিদকে আমরা এরকম করলাম, বরং সারা দুনিয়ার সমস্ত মসজিদকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদ বলে ওই মসজিদে যে আমাল হইত ওই নমুনায় উঠানো, এটা হলো আমাদের উদ্দেশ্য, যে সারা দুনিয়ার সমস্ত মসজিদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় হুজুরের মসজিদে যে মসজিদ যে নমুনার ছিল, মসজিদে যে আমাল ছিল, সারা দুনিয়ার সমস্ত মসজিদ গুলাতে ওই আমাল জিন্দা হয়েছে। কেউ মজমা ইহাতে আল্লাহ কে রাস্তে নিকল রা হে ও তো ইয়ে আমাল বেশক করে, লেকিন ইয়ে সারা মজমা তে কর লে কি ইস কাম কো আপনি জিন্দগি কা মকসদ বনা কর করেঙ্গে ও সারি উম্মত কো ইস মেহনত পর লানে কি নিয়ত করতে হ্যায় اپنی مقد جا کر اپنی مسیح کے ساتھ جڑ کر پانچ اعمال کا اہتمام ہو، گھروں میں تعلیم کا اہتمام ہو، مرد خود گھر کی تعلیم میں شرکت کرے، دعوت اور تعلیم دونوں مل کر ایک عمل ہے، ہر فرد سے دعوت دلواؤ، بچوں سے بھی دعوت دلواؤ، گھر کی عورتیں بھی دعوت دیں، روزانہ کی تعلیم کے ساتھ دعوت روزانہ کی تعلیم کا لازمی جز ہے، گھر کے اندر مسلمان بھی دعوت دیں، تشکیل کریں، اللہ کے راستے میں نکلنے پر آمادہ کریں، اس طرح سے ہمیں اپنے گھروں کے اندر تعلیم کے ساتھ ساتھ دعوت کا ماحول قائم کرنا ہے، وہ سارے اعمال مسجد میں ہو رہے ہیں، مردوں کے لیے گھروں کے اندر مسکرات، ایمان کا حلقہ بھی قائم کریں، تعلیم بھی کریں، اللہ تعالیٰ کے غیبی رسدوں کے واقعات اور اللہ کی غیبی مددوں کے واقعات بھی بیان کریں، وہ دعوت اور تعلیم مل کر ایک عمل ہے، گھر کی مسکرات کا بھی وہی ذہن اور وہی جذبہ بناؤ جس سے سارے عالم کے اندر ہدایت کے پھیلنے کا فکر اور جذبہ ہی ہماری عورتوں کا جذبہ بنے، سارے عالم کے ہدایت کے پھیلنے کا جذبہ ہی ہمارے بچوں کا جذبہ بنے، ہمیں گھر کے اعمال کے ذریعے اپنی عورتوں اور بچوں کے جذبات کو بدلنا ہے، یہ بات نہیں ہے کہ ایک تبدیل سے کچھ پروگرام ہیں یہ کچھ دیر کے لیے ہو جایا کریں، اپنے ان اعمال دعوت کے ذریعے اپنے گھر کے بچے عورتوں کے جذبے کو بدلنا, یہ ہمارے کام کا مقصد ہے. آج دنیا ہمارا جذبہ بنی ہوئی ہے, ہمیں اس جذبے سے, اس گندے جذبے کو نکالنا ہے. پڑھائی ایمان والے کے اندر نبیا انبیاء اور صحابہ کرام والا جذبہ پیدا کرنا ہے. اس کے لیے گھر کے اندر یہ اعمال ہیں, اسے گھر کے مرد کے ذمہ ہے. ایک تعلیم اپنی مسجد کی, ایک تعلیم اپنے گھر کی. گھر کی تعلیم میں مرد روزانہ شرکت کرے. سارے تقاضوں کے ہوتے ہوئے ہر پرانی کے ذمہ ہے کہ وہ اپنے گھر کی تعلیم میں خود شرکت کرے. محسن حضرت بارے میں سنا ہے کہ حضرت رات کو آ کر گھر میں آیا تو صحابہ گھر میں سنایا کرتے تھے, گھر والے کہتے تھے ہمیں تو اپنے گھر سے سنا ہے. گھر والے کہتے تھے آپ دن بھر کے تھکے ہوئے ہیں, اب آرام کر. حضرت نے فرمایا وہ میری مسجد کی تعلیم تھی, یہ میری گھر کی تعلیم ہے. اچھے اچھے پرانے کام کرنے والوں کا بھی یہ معمول نہیں ہے کہ وہ اپنے گھر والوں کو وقت دیں اور ان کے ساتھ بیٹھ کر تعلیم کا قائم کریں اور ان کی انہیں دینی تعلیم دیں اور ان کے جذبات کو بدلیں. یہ صرف باہر کے تقاضوں میں فکر ہے نا, ان سے مت سے ان کے متعلق ان کے بارے میں سوال ہوگا. ہر ایک کے ذمہ ہے, ہر مرد کے ذمہ کہ وہ اپنے گھر کی تعلیم کا اہتمام کرے اور خود شرکت کرے, اپنا حصہ متعین کر کے اللہ کے راستے میں نکلنے کا جذبہ ہو. یہ نہیں کہ تبلیغ جماعت کا اصول نکلنا ہے, نہیں. صحابہ والے جذبے سے نکلیں, صحابہ والا جذبہ ہی استقامت پیدا کرے گا. اگر صحابہ والا جذبہ نہیں ہے تو یہ کام گزرگاہ بن جائے گا. اپنا حصہ متعین کر کے سارے کام چھوڑ کر مجھے نکلنا ہے اللہ کے راستے میں, صحابہ کے جذبے سے نکلنا ہے اور نکالنا ہے دوسروں کو. اس طرح ہمارا حصہ متعین ہو سے روزہ کے لیے, اور اس کی بھی ارادے کرو کہ ماہانہ دس دن روزانہ آٹھ گھنٹے, آدھا دن آدھی رات, اس سے بہتر تو ایسا ہو جائے تو بہت ہی بہتر ہے تاکہ مسجد نبوی کا نقشہ قائم ہو جائے ہر مسجد میں. لیکن کم سے کم ہم ڈھائی گھنٹے کا مطالبہ کم سے کم سے کریں, ضرور کریں. آٹھ گھنٹے کا مطالبہ کریں, ڈھائی گھنٹے بھی قبول کر لیں, کوئی ایک گھنٹہ بھی دے تو قبول کر لیں, مگر ہم بار بار ساتھیوں کو آگے بڑھاتے رہیں مسجد کے فضائل بدلا کر. اس طرح ہمیں اپنے گھر کی تعلیم, مسجد کی تعلیم, مسجد کا مشورہ اہتمام کے ساتھ اور ہفتہ متعین کر کے مسجد کی جماعت کا ہر فرد نئے دستاتیوں کو تیار کیا کرے اللہ کے راستے میں نکلنے کے لیے. یہ کوئی عمل نہیں ہوا جو مسجد کی جماعت کی جماعت سے نکل گئی. ہمارا جذبہ یہ ہو کہ ہر فرد دائی بنے, ہر فرد کو دعوت کر لاؤ. جس کا آسان راستہ یہی ہے کہ مسجد کی جماعت کے ہر فرد کے ذمہ کرو کہ وہ محلے سے اپنی جماعت تیار کرے, سیر ہو جائے, نکلے گی مشورے سے کہاں جائے گی, لیکن مسجد کا حصہ بھی خود اپنی جماعت تیار. اس طرح ہمیں ان اعمال کا اپنے مقام پر رہ کر اہتمام کرنا ہے. تو میرے محترم دوست بزرگ بولے جو بھائی محنت ہمارا کرو, اور یہ محنت شدھ سامک کرار جن نئے بر یہ محنت کے ہمارا ہمارے زندگی مقصد بنائے کرو, یہ ہمارے زندگی مقصد. آج یہ مجمع ایک نیت ارادہ کرے نئے যে ভাই আমরা এই কামটাকে নিজেদের জীবনের মাস্টার আর উদ্দেশ্য বানায় আমরা এই মেহনতটাকে করব. তো এই জন্য মেরে মহতরম দোস্ত বুঝব বলে যে ভাই মেহনত একটু হলো যে আল্লাহর রাস্তায় আমরা বের হয়ে মেহনত করলাম, আমল করলাম. যখন আমরা আমার বাড়িতে ফিরে যাব তো ওইখানে আমরা আমাদের মকামের আমলও করব. এরকম না যে শুধু আল্লাহর রাস্তায় বের হওয়ার আমলই তবলিগের কাম, মানে তবলিগের কাম এদের যেমন আল্লাহর রাস্তায় বের হওয়া, এমনি ভাবে যখন নিজের এলাকায় নিজের ঘরে থাকি সেখানেও তবলিগের কাম রয়েছে. আমি মসজিদে সময় দিব এবং মসজিদের তালিমের এহতেমাম করব, ঘরের মধ্যেও তালিমের এহতেমাম করব. দুইটা তালিম, একটা হলো যে পুরুষের জন্য, একটা হলো যে সে তার নিজের মসজিদের মধ্যে একটা তালিম করবে, আরেকটা ফজাইলের তালিম নিজের ঘরের মধ্যে করবে. তো নিজের ঘরের যারা মেয়েরা আছে এবং বাচ্চারা আছে তাদের সবাইকে নিয়ে বসে ঘরের মধ্যে তালিম করা এবং ঘরের প্রত্যেককে দায়ী বানানো, দাওয়াত দেনেওয়ালা বানানো, প্রত্যেকেই দাওয়াত দেনেওয়ালা হয়ে যায়, মহিলারাও দাওয়াত দেনেওয়ালি হয়ে যায় এবং ছেলের ছোট ছোট বাচ্চারাও দাওয়াত দেনেওয়ালি হয়ে যায়. এবং এই ঘরের তালিমের এহতেমাম আমাদের নিজেদেরকেও করতে হবে. উনি বলেন যে অনেক পুরানা পুরানা সাথীরাও, ভালো ভালো সাথীরাও তারা ঘরের তালিমের এহতেমাম এবং ঘরের তালিমের গুরুত্ব দেন না, ঘরের তালিম করেনি না, বাইরের তাকাজা পুরা করেন বলে ওনারা মনে করেন যে আমি তো বাইরের সব তাকাজা দাওয়াতের পুরা করতেছি, ক্লান্ত শ্রান্ত ঘরে ফিরছি, তো কাজে ঘরের তালিম কিভাবে করব। তো ঘরের লোকেরাই ঘরের তালিম করে দেয়, উনি ঘরের মধ্যে তালিম করেন না। মেরে মহতরম দোস্ত উনি বলেন, হজমান ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলী বলেন যে এত মসজিদের মধ্যে হায়াতু সাহাবা শুনেছেন, বলে যে অনেক লম্বা সময়ে হায়াতু সাহাবা মসজিদে শুনেছেন, আবার যখন সেখান থেকে শুনে ঘরে ফিরতেন তো ঘরওয়ালাদেরকে নিয়ে আবার ওই হায়াতু সাহাবা শুনেতে বসতেন। তো ঘরের লোকেরা বলতো, আমরা তো শুনছি আপনি যে মসজিদে পড়ছেন সেটা তো আমরা শুনছি ঘরের ভিতর থেকে, যেহেতু ঘর পাশাপাশি ছিল। তো উনি বলছে যে না, ওইটা আমার মসজিদের তালিম আর এইটা আমার ঘরের তালিম। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এই জন্য ঘরের তালিমের এহতেমাম আমরা করতে থাকি এবং আমরা প্রত্যেকেই ঘরের মধ্যে তালিম করি এবং ঘরের মহিলাদের, ঘরের বাচ্চা বাচ্চাদের জজবাকে আমরা পরিবর্তন করি, তাদের জজবা দাওয়াতের জজবা হয়ে যায়। আজ তো দুনিয়ার জজবা হয়ে গেছে, বলে যে দুনিয়ার এই গান্দা জজবা বাচ্চা বাচ্চার দিলের ভিতরে, বাচ্চা বাচ্চার দিলের ভিতরে থেকে এই গান্দা দুনিয়ার জজবা বের হয়ে যায়, আল্লাহ পাকের দিনের জজবা দিলের মধ্যে পয়দা হয়ে যায়, সারা দুনিয়ার মানুষ হেদায়ত পেয়ে যায়। এইরকম জজবা আমাদের মহিলাদের হয়ে যায়, এইরকম জজবা আমাদের বাচ্চা বাচ্চাদের দিলের মধ্যে পয়দা হয়ে যায়, তাদের দিলের চাহাত এটাই হয়ে যায় যে সারা দুনিয়ার মানুষ হেদায়ত পেয়ে যাক এবং সারা দুনিয়ার মানুষ দোযখের আগুন থেকে বেঁচে যাক, জান্নাতে দাখিল হয়ে যাক, আল্লাহ আল্লাহ রসুলের রাস্তায় তারা চলুক। এই জজবা আমাদের মেয়েদের মধ্যে পয়দা হয়ে যায় আর আমাদের বাচ্চা বাচ্চার দিলের মধ্যে পয়দা হয়ে যায়। এই জন্য ঘরের তালিমও আমরা করব, মসজিদের তালিম করব, ঘরের মধ্যে তালিম করব, মসজিদে আমি সময় দিব। মেরে মহতরম দোস্ত আল্লাহ হিম্মত দেয় সাহাবাদের তরতিব সাহাবাদের জজবার মতন, মেরে মহতরম দোস্ত মসজিদের মধ্যে আট আট ঘন্টা করে আমি মসজিদের মধ্যে লাগাইতেছি, মাসে দশ দিন লাগাইতেছি, অর্থাৎ এক তৃতীয়াংশ সময় আমি আমার দিনের জন্য আমার আখেরাতের জন্য লাগাইতেছি, চব্বিশ ঘন্টার আট ঘন্টা আমি মসজিদের জন্য দিতেছি, আবার যে মাসে তিরিশ দিনের দশ দিন আমি আল্লাহ রাস্তায় এই দিনের জন্য দিতেছি। এমনি ভাবে রে মহাতরস্তা বুজুর্গ, মসজিদের মধ্যে সারা সপ্তাহ মেহনত করতেছি, একটু হলে যে আট ঘন্টা পর্যন্ত আমি আসতেছি, দশ দিন পর্যন্ত আসতেছি। আর যদি কেউ আট ঘন্টা না পারে, দশ দিন না পারে, তো কমসে কম তিন দিনের জমাত বানাইতেছে, অথবা কমসে কম সে আড়াই ঘন্টা সময় মসজিদে দিতেছে, অথবা এর চেয়ে কম সময়ে যদি সে দেয়, তো ওইটার জন্য মেহনত, ওইটাকেও কবুল করা, ওইটাকেও গ্রহণ করা, কম দিতেছে বলে ওইটাকে তুচ্ছ মনে না করা। ভাই মেহরবানি করে এই জায়গাটা একটু খামোশ করান, আল্লাহর বাস্তে, আল্লাহর বাস্তে একটু খামোশ করান লোকদেরকে, খেতনা সাথীরা মেহনত করে। সেই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে ভাই, আড়াই ঘন্টা কমসে কম সময় আড়াই ঘন্টা, অথবা তার চেয়েও যদি কম কেউ দেয় তো সেটাকেও আমরা গ্রহণ করে নিই। তো আল্লাহ তাআলা আস্তে আস্তে ধীরে ধীরে হিম্মত দেয়, তো আমরা সময়কে বাড়াইতে থাকি। আবার যে মসজিদ বার জমাত যে আছে, সারা মেহনত করে, সারা মহল্লার মধ্যে মেহনত করে মসজিদ বার জমাতের প্রত্যেক ব্যক্তি আপনার তিন দিনের জমাত, মাসের তিন দিনের জমাত বানাবে। এরকম না যে ভাই মসজিদ বাড়ির জমাত যে, মসজিদ বার জমাত যে, তারাই মিলিত হইয়া প্রত্যেক মাসে জমাতে বের হয়ে গেল, বলে তো তাহলে তার কোনো মেহনতই করা লাগলো না। যারা পুরানা মসজিদের জমাত আছে তারাই প্রত্যেক মাসে একত্র হইয়া মসজিদের জমাত তিন দিন সময় লাগায় না, প্রত্যেক ব্যক্তির জিম্মায় আমরা লাগাই। বলে ভাই তুমি এই মহল্লা থেকে তোমার মাসের তিন দিনের জমাত বানাও। তো বলে যে ভাই দশজন সাথী যদি মহল্লার মধ্যে মসজিদের সাথী থাকে তো দশটা জমাত আল্লাহ রাস্তা বের হবে মাসে, আর প্রত্যেকেই নিজের জমাতকে মহল্লা থেকে বানাবে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা করে আমাদের জজবা সাহাবাওয়ালা জজবা হয়ে যায় এবং আমাদের এই তবলিগের মেহনতের দ্বারা উদ্দেশ্য হল সাহাবাদের সেই জজবা আমাদের মধ্যে পয়দা হয়ে যায়, খোদার দিন দুনিয়াতে জিন্দা হয়ে যায়, মানুষ হেদায়ত পেয়ে যায়। এই জজবা আমাদের মধ্যে পয়দা হয়, আমাদের ঘরে মহিলাদের মধ্যে এই জজবা পয়দা হয়ে যায়, আমাদের বাচ্চা বাচ্চাদের মধ্যে এই জজবা পয়দা হয়ে যায়। الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباد الذين اصطفى اما بعد میرے عزیز و دوستو بزرگوں اور بھائیوں یہ ساری محنت جو بتلائی گئی ہے ہدایت سے آنے کے لیے ہے